اور گمراہی کا جو اصل سبب ہے وہ امت کا اجتماعی طور پر اپنے فرض منصبی دعوت اللہ کا چھوڑ دینا ہے. اور جتنا اللہ کے غیر کا جرم متاثر ہے یہ اصل بے دینی اور گمراہی کا اصل سبب ہے. یہ تاثر بھی صرف اس لیے ہے کہ اللہ کی طرف بلانا جو امت کا اجتماعی عمل تھا امت نے اس کو چھوڑ دیا ہے. یہ بات کو یاد رکھیں کہ یہ امت دعوت اللہ کے بغیر افضل امت نہیں ہو سکتی. کسی عبادت سے, کسی عمل خیر سے, کسی انفاق سے اللہ کے راہ میں خرچ کرنے سے یا کسی بھی عمل خیر سے یہ امت افضل امت نہیں ہو سکتی. اس امت کے افضل امت ہونے کا سب سے پہلا سبب و شرط وہ دعوت اللہ ہے. یہ بات میری نہیں ہے, یہ حضرت عمر رضی اللہ عنہ خود فرماتے ہیں کہ اللہ نے یہ نہیں فرمایا انتم خیر امت کہ تم کسی بھی عمل سے خیر امت ہو جاؤ. اللہ نے انتم خیر امت نہیں فرمایا, اللہ نے فرمایا ہے کنتم خیر امت کہ تمہارے افضل امت ہونے کی شرط وہ دعوت اللہ ہے کہ تم بھلائی کا حکم کرتے ہو اور برائی سے روکتے ہو اور اللہ پر ایمان رکھتے ہو. یہ تمہارے افضل امت ہونے کی سب سے پہلی شرط ہے. میرے بزرگ دوست عزیزو, اللہ کی امت کا رخ پورا کیوں, اللہ کی ذات عالی کے ساتھ تعلق ختم ہوا کیوں, اللہ کے غیر کے دلوں میں تاثر اترا کیوں, اس کی صرف اور بنیادی وجہ صرف یہ ہے کہ امت نے دعوت اللہ اس کو امت کا اجتماعی کام نہ سمجھا. دعوت اللہ کا چھوٹنا یہ یقینوں کے فساد کا اور ایمان کے ضعف کا سب سے پہلا اور بنیادی سبب ہے. اس لیے میرے بزرگ دوست عزیزو, سب سے پہلے بنیادی طور پر امت کو اجتماعی طور پر ایمان لانے کا حکم دیا گیا ہے. لوگ نماز کے عمل کو, ذکر کے عمل کو, تلاوت کے عمل کو سارے احکام پورے کرتے ہیں, لیکن ان تمام احکامات کے پورا ہونے کا جو اصل سبب اور قوت ہے ایمان, اس ایمان کے سیکھنے کا اور اس ایمان کے حاصل کرنے کا نہ کوئی جذبہ ہے, نہ کوئی تقاضا ہے, نہ اس کے سیکھنے کا کوئی ماحول ہے. جبکہ اللہ رب العزت ایمان والوں کو ایمان لانے کا حکم فرما رہے ہیں, یا ایھا الذین آمنوا آمنوا, ایمان والوں تم ایمان لاؤ. اس لیے کہ پوری شریعت کا مدار یقین پر ہے, اللہ کی اطاعت کا مدار ایمان پر ہے. بغیر ایمان کے نہ اعمال کی استقامت ہے, نہ بغیر ایمان کے وعدے اللہ بھی پورے ہو سکتے ہیں, نہ بغیر ایمان کے اعمال پر اجر مل سکتا ہے, اور نہ بغیر ایمان کے اعمال میں اخلاص ہو سکتا ہے. ان اعمال پر استقامت, اعمال پر وعدے کا پورا ہونا, اعمال پر اجر کا ملنا اور اعمال میں اخلاص کا ہونا, یہ سب کا سب ایمان کے سیکھنے پر موقف ہے. سمجھ گئے, ایمان کے ذور سے اعمال میں ادیا پیدا ہوتا ہے, ایمان کے ذور سے احکام پر استقامت نہیں ہوتی. اور جو اللہ پر ایمان نہیں رکھیں گے وہ اللہ کے وعدے کو دنیا میں پورا ہوتا ہوا بھی نہیں دیکھیں گے. اس لیے میرے بزرگ دوست عزیزو, اللہ کا سب سے پہلا امر اور اللہ کا سب سے آخری امر, مطلب یہ ہے کہ صحابہ کرام کی ابتدا سے لے کر انتہا تک ایمان کا سیکھنا ایک مستقل عمل سمجھا جاتا تھا, ایمان کا سیکھنا مستقل کام سمجھا جاتا تھا. اتنا ہی نہیں بلکہ اس ایمان کی تجدید کے لیے اور اس کی تقویت کے لیے صحابہ صحابہ پر گشت کرتے تھے. عجیب بات ہے کہ امت کا مسجد سے جڑنا صرف نماز پڑھنے کے لیے نہیں تھا, نماز پڑھنے کا تو ایک منافق کی مجال نہیں تھی کہ وہ جماعت کی نماز پڑھ دے, منافق کی مجال نہیں تھی کہ جماعت کی نماز پڑھ دے. وہ منافق جس کے دل میں رائے کے دانے کے برابر ایمان نہیں ہے, وہ منافق بھی نماز جماعت کے حجم میں پڑھتا تھا کہ منافق کی مجال نہیں تھی کہ جماعت کی نماز پڑھ دے. تیسری نماز کر رہا ہوں, ضروری بات ہے کہ مسجد سے نماز پڑھنے کی جگہ نہیں تھی, بلکہ مسجد اس یقین کے بدلنے کی اور ایمان کی تصدیق کی جگہ تھی جہاں ایمان کی تقویت سے اللہ کے تمام احکام زندہ ہوتے تھے اور ہر حکم یقین سے پورا ہوتا تھا. میں نے عرض کیا کہ اللہ کا امر ہے, حکم ہے, اے ایمان والو ایمان لاؤ, اتنا حکم تو سب جانتے ہیں, لیکن یہ نہیں جانتے کہ یہ ایمان لانے کا حکم کس طرح پورا ہوگا. یہ حکم صرف مومن ہونے سے پورا نہیں ہوگا, اور یہ حکم صرف کسی ایمان والے گھر میں پیدا ہونے سے پورا نہیں ہوگا, بلکہ یہ حکم پورا ہوگا صحابہ اکرام کے طریقوں پر ایمان کی تصدیق اور ایمان کی تعلیم, صحابہ کے طریقے پر ایمان سیکھنے سے یہ حکم پورا ہوگا. صحابہ اکرام کا معمول تھا کہ صحابہ گشتوں کے ذریعے, ملاقاتوں کے ذریعے خوشامد کرتے تھے, کن بنا نو من ساعتن, اجلس بنا نو من ساعتن, تعال بنا نو من ساعتن, آؤ ہمارے ساتھ, بیٹھو ہمارے ساتھ, چلو ہمارے ساتھ. کچھ دیر دیے بڑے پریمان لے آنے میرا بھی دوست ابھی جو اجتماعی طور پر امت نے ایمان کو سیکھنا ہی چھوڑ دیا, اجتماعی طور پر اس اللہ کے اس امر کو امر سمجھا ہی نہیں ہے. اللہ کا امر ہے, حضرت اکرم صلی اللہ علیہ وسلم نے صحابہ کا حکم فرمایا اس کا, جب بھی دو ایمان حکم کہ اپنے ایمان کی تجدید کر کے رہا کرو. حارث بن مالک رضی اللہ تعالیٰ مدینہ رہتے ہوئے تھے, آپ نے پیر کی حرکت سے ان کو اٹھایا اور فاتح پوچھا تو اس آپ کا ہے حارث, انہوں نے نیند سے اٹھتے جواب دیا اصبح تمہوں نے حقا, کہ میں سوا کر رہا ہوں اس ایمان کے ساتھ جو ایمان آپ سے سنا ہے, میں سوا کر رہا ہوں اس ایمان کے ساتھ جو ایمان آپ سے سنا ہے. آپ نے فرمایا ہر فرض کی دلیل ہوتی ہے, تمہارے فرض کی کیا دلیل ہے؟ عرض کیا کہ جنت دوزخ عرش اور کرسی حساب اور کتاب یہ سب کچھ اپنی آنکھوں سے دیکھ رہا ہوں. آپ نے یہ بھی فرمایا کہ حارث تم ایمان سے فارغ ہو گئے ہو, اب عمل کرو, بلکہ فرمایا عرف تفلم, کہ معرفت حاصل ہو گئی ہے مگر اس پر جمع رہنا, اس پر جمع رہنا. یہ بھی فرمایا کہ ایمان سے فارغ ہو گئے عمل کرو, ایمان کا عمل خود کروائے گا. حدیث میں آتا ہے کہ مومن اللہ کی اطاعت میں نکیل پڑے ہوئے اونٹ کی طرح ہے کہ نکیل والا اونٹ چل کر رہے گا اور جان اٹھائے گا بیٹھ کر رہے گا. یہ بھی فرمایا فرق کا عمل, بلکہ فرمایا عرف کا فلم, کہ تمہیں معرفت حاصل ہو گئی ہے اس پر جمع رہنا, ورنہ ایمان اتنا جلدی نکل جاتا ہے مومن کے اندر سے جتنا جلدی پہنے ہوئے کرتے کو اتار دیا جائے. اس لیے میرے دوست ابھی جو میں ایک اہم چیز کی طرف متوجہ کر رہا ہوں کہ ایمان کا سیکھنا اللہ کا امر ہے اور ایمان کا سیکھنا صحابہ کا معمول ہے, اور اس کے بننے کی جگہ کہ اس کے بننے کی جگہ صرف مسجد ہے, اس کے بننے کی کوئی جگہ نہیں ہے. مسجد کے علاوہ جتنے نقشے پھیلے ہوئے ہیں وزارت کے, صدارت کے, تجارت کے, زراعت کے, ملازمتوں کے, یہ سب کے سب نقشے یقین کے بگڑنے کے نقشے ہیں, یہ یقین کے بننے کے نقشے نہیں ہیں. ہم دعوت کو لے کر ان نقشوں میں جا پڑے جن نقشوں میں یقین دوسروں کے بگڑ رہے تھے. ہمارا کام تو یہ تھا کہ ہم دعوت اللہ کو لے کر یقین کے بگڑنے والے نقشوں سے امت کو نکال دے کہ وہاں سے نکلو اور مسجد میں ایمان کے حلقے میں آ کر ایمان سیکھو. نہیں, میں آپ سے دل سے کہتا ہوں, یقین سے, اور یہ ایک حقیقت ہے کہ مسجد میں ایمان کرتے قائم کر کے یہاں اللہ کی ربوبیت اور اس کی حقانیت کو سمجھانا, یہ صحابہ کا وہ معمول تھا جس کے نتیجے میں صحابہ کا ایمان ایمان تھا. امت نے یہ معمول چھوڑ دیا اور اجتماع دوبل چھوڑ دیا. عبداللہ بن رواحہ رضی اللہ تعالیٰ عنہ ایک ایک خوشامد کرتے پھر جو کہ ہمارے ساتھ مسجد میں آ جاؤ, اگر اپنے ایمان لائیں گے تھوڑی دیر کے لیے مسجد میں آ جاؤ. یعنی صحابہ کا صحابہ پر جس کرنا ایمان سیکھنے کے عنوان پر تھا, ایمان سیکھنے کا عنوان نماز کی عنوان نہیں تھی, نماز کی عنوان نہیں تھا مسجد میں جمع کرنے کا, مسجد میں جمع کرنے کا عنوان صرف ایمان سیکھنے کا کہ تھوڑی دیر کے لیے ہمارے ساتھ مسجد میں آ جاؤ اگر اپن ایمان لائیں گے. میرے دوست عزیز بزرگوں, یہ بات پورے اہتمام اور انشراح کے ساتھ ہر کام کرنے والے سے مطلوب ہے کہ امت کو یقین کے بگڑنے کی جگہ سے نکالو اور یقین کے بننے کے ماحول میں جمع کرو. حضرت عمر رضی اللہ عنہ خود فرماتے ہیں کہ میں تمہیں ایمان کے حلقوں میں اس لیے جمع کرتا ہوں, اس لیے جوڑتا ہوں تاکہ میرے ایمان میں ترقی ہو. امام بخاری رحمۃ اللہ علیہ اس بات کو ثابت کرنے کے لیے کہ واقعی یقین کے بننے کی جگہ یہ ایمان کے حلقے ہیں, حضرت معاذ بن جبل رضی اللہ عنہ عمل نقل کر رہے ہیں کہ معاذ رضی اللہ تعالیٰ ان لوگوں نے سیکھے جو لوگوں کو خوشامد کر کر کہتے تھے کہ آؤ تھوڑی دیر کے لیے طرف پر ایمان لے آؤ. اس میں میرے دوست بھائی جو کہ اللہ کے اس حکم کو, اللہ کے اس امر کو صحابہ کے طریقے پر پورا کرنا, یہ اصل ایمان کے حصول کا اور ایمان کے حاصل کرنے کا اصل سبب اور طریقہ ہے. احمد ہو و صلی علی رسول کریم, اما بعد. محترم دوست بزرگ, بڑے جو امتر مدے جو پریمان بے دینی اور گمراہی ادھر آسل کارن ہلو, یہ بے دینی اور گمراہی آسل کارن ہلو جو اللہ پاکر دیگه دعوت دوا اجتماعی بھاوے امت ادھکے ایک آسکے چھرے دیسے اجتماعی بھاوے ایک آسکے چھرے دوار کرانے ہیں امت امت بے دینی ایوان امت امت گمراہی ہے, ایمان امت کمزوری ایوان ایمان امت دربلتا جدا ایتا ایجرنوی جو امت اجتماعی بھاوے ایمان شکھار جو محنت دعوت الى اللہ اللہ دیگه مانس کے دعوت دوا ای محنت تک امت جہت چھے دی سے جب دعوت الى اللہ اتت اللہ دیگه دعوت دوا ایتی شروع ایمان حاصل کرا راستہ, ایتی شروع دین روپر آسا راستہ, کارن ماؤس ایمان جے پریمانے تھکے شے پریمانے شے عمل کرتے پارے. میرے محترم دوست بزرگ, بڑے جا عمل روپر استقامت حاصل کرا اور عمل مدد اخلاص آسا اور عمل مدد اللہ تعالی وعدے روپر یقین ہوا, ادھر تو ایمان حسابے ہوئے جے پریمانے ایمان ہوئے شے پریمانے ماؤس عمل مدد جمتے پاربے اور تب سے یہ عمل کخنو چھڑبے نا اور یہ عمل مدد اللہ کے راضی کرا نیت کربے اکھنے ریاکاری کربے نا اور اللہ تعالی وعدہ ادھر کے سامنے رکھے سے اللہ تعالی حکم کے پورا کر. এই জন্য জরুরি হল যে ভাই ঈমান ইয়াকিন দিনের মধ্যে পয়দা হয়ে যায়, আর এটার জন্য রাস্তা হল আল্লাহ থেকে মানুষকে দাওয়াত দেওয়া। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত ইজতেমাইভাবে তিনি সমস্ত উম্মতকে, সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা ঈমান আনার হুকুম দিতেছেন, এবং বিশেষভাবে ঈমান ওয়ালাদেরকে ঈমান আনার হুকুম দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ও ঈমান ওয়ালারা, তোমরা ঈমান আন। ঈমান ওয়ালা ঈমান আনলে এটার কি অর্থ? এটার অর্থ হল যে ঈমান ওয়ালারা ঈমান শিখো। উনি বলেন যে আশ্চর্যের বিষয় যে আজ মানুষ মনে করে যে আমি একজন ঈমানওয়ালা ঘরে পয়দা হয়েছি সেজন্য আমি ঈমানওয়ালা। অথচ ঈমান শিখবার জন্য আল্লাহ তাআলা হুকুম দিতেছেন, ঈমান শিখার দ্বারাই হাসিল হয়, ঈমানকে শিখতে হয়, ঈমান শিখার হুকুম করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম যে ঈমান শিখো। আবার যে ঈমান কোথায় শিখবে, মানে যে ঈমান শিখবার জায়গা হল একমাত্র মসজিদ। মসজিদের বাইরে যে পরিবেশ, মসজিদের বাইরে যে অবস্থা, এগুলি তো সব ঈমান নষ্ট করার অবস্থা। মানুষের ব্যবসা করে ঈমানকে দুর্বল করে, মানুষের বলে যে রাষ্ট্র পরিচালনা এরা মানুষের ঈমানকে দুর্বল করে দেয়, এবং দুনিয়ার যত আসবাব আছে, দুনিয়ার যত স্থানে যত কাম কাজ দুনিয়াবি করে মানুষ, এই সব কাজকর্মের দ্বারা মানুষের ঈমান কমজোর হয়ে যায়, দুনিয়ার জিনিসের উপরে তার ইয়াকিন পয়দা হয়ে যায়, গায়রুল্লাহর আসর তার দিনের ভিতরে পয়দা হয়ে যায়, আল্লাহ তাআলা সব জিনিসের আসর তার দিনের মধ্যে পয়দা হয়। তো এগুলি তো সব মসজিদের বাইরে পরিবেশের মধ্যে সব বিরাজমান আছে, ওইখানে বসে একটা লোক কি করে ঈমান শিখবে? এই জন্য বলেন যে ঈমান শিখার জায়গাই হইল, বলেন যে মসজিদের মধ্যে ঈমান শিখা, মসজিদে ঈমান শিখা, আর ঈমান শিখার জায়গায় হাসিল হয়। আর হারিসা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে শুয়েছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে ওনাকে জাগাইলেন ঘুম থেকে, আর জাগার পরে হুজুর জিজ্ঞাসা করলেন যে এ হারিসা, তুমি সকাল কিভাবে করলা? উনি জাগার সঙ্গে সঙ্গে এই প্রশ্নের উত্তর এই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে যে ঈমান শিখছি সেই ঈমানের উপরে সকাল করছি। তোমার যে হুজুর জিজ্ঞাসা করলেন প্রত্যেক কথার প্রমাণ থাকে, তো তোমার এই কথার কি প্রমাণ? উনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, বেহেশত দোযখ যেন আমার চোখের সামনে ভাসতেছে, এবং আল্লাহ তাআলা আরশ ও কুরসি যেন আমার চোখের সামনে ভাসতেছে, আর আমি যেন এগুলি সব কিছু দেখতে পাইতেছি, কিয়ামতের ময়দান দেখতে পাইতেছি, এইভাবে আমি সকাল করছি, আমার ঈমান এরকম যেন আমি সচক্ষে সব জিনিসকে দেখতে পাইতেছি, জান্নাতকে দেখতে পাইতেছি, জাহান্নামকে দেখতে পাইতেছি, আল্লাহ তাআলা আরশ ও কুরসিকে দেখতে পাইতেছি, সচক্ষে যেন আমি দেখতে পাইতেছি। এই জন্য মহাপরম দোস্তা হুজুর বলেন যে এরপরে হুজুর একদম সাল্লাহ একদম ওনাকে কি বললেন? হুজুর সাল্লাহ একদমের কথা বলেন নাই যে হ্যাঁ আবার তোমার কাজ শেষ হয়ে গেছে, এবার তুমি আমল করতে থাকো, এ কথা বলেন নাই, বরং রসুল্লাহ সাল্লাহ একদমের কথা বলছেন, আরব সফল জম, যে তুমি ঈমান হাসিল করছো কিন্তু এই ঈমানকে ধরে রাখো, এই ঈমানের উপর মজবুত হয়ে থাকো, অর্থাৎ এদের উপরে মেহনত করতে থাকো যেন ঈমান আচ্ছা না হয়ে যায়, ঈমান ছুটে না যায়, ঈমানের মধ্যে কোনো দুর্বলতা পয়দা না হয়। এই জন্যই সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের জমানায় তাদের আমল আল্লাহ পাকের হুকুম সব মিলায় এদের বোঝা যায়, আল্লাহ তাআলা একদিকে হুকুম দিতেছেন ঈমান ওয়ালারা ঈমান শিখো, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের আমল এটাও দেখা যেতেছে তারা ঈমান শিখতেছে, যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা একে অপরকে গ্রস্ত করতেন এবং তাদেরকে মসজিদে আনতেন, আর এই কথা বলতেন যে আসো কিছু সময় আমরা আমাদের রবের উপরে ঈমান আনি। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যস্ত করছেন, লোকদেরকে নিয়ে এসে বৈশা এই কথা বলছেন যে আসো আমাদের সঙ্গে বস, কিছু সময় আমরা আমাদের রবের উপরে ইমান আনি, আমাদের ইমানকে আমরা তাজা করি, আমাদের ইমানকে আমরা তাজা করি। হুজুর সাল্লাহ একটা হুকুম করতেছেন যে যদি ওই ইমান আছে তোমরা তোমাদের ইমানকে তাজা করতে থাকো, ইমানকে তাজা করতে থাকো। এ নয় যে ভাই আমি মুসলমানের ঘরে মোমেনের ঘরে ইমান মারার ঘরে পয়দা হয়েছি অথবা আমি আল্লাহর উপর ইমান রাখছি আমার কাজ শেষ হয়ে গেছে, ইমানের ব্যাপারে আর কিছু করণীয় নাই, এবার আমি শুধু আমল করব। পরে বলেন যে মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা হিসাবে নয় যে ওখানে শুধু নামাজ পড়বে ওখানে শুধু আমল করবে, বলে না মসজিদ তো ইমান শিখার জায়গা ছিল। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের আমল দেখলে এটাই বোঝা যায় যে তারা মসজিদের মধ্যে বসতেন ইমানের আলোচনা করতেন যার দ্বারা ইমান তাজা হয়। আর তোমার রাদিয়াল্লাহু আনহু তিনি ইমানের মজলিস কায়েম করতেন আর বলতেন এই কথা যে আমি ইমানের মজলিস এজন্য কায়েম করতেছি যাতে আমার ইমানের মধ্যে উন্নতি হয়, আমার ইমান বাড়ে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে এইভাবে শিরোনাম কায়েম করতেন যে ইমানের আলোচনা দ্বারা ইমানের মধ্যে উন্নতি হয়, এবং সেখানে হযরত মুআযা রাদিয়াল্লাহু আনহু আমলকে উনি এই উল্লেখ করছেন। সেই জন্য মেরে মহতরম দোস্ত হুজুর উনি বলেন যে ভাই আমরা এখন মনে করতেছি যে বাইরে যে যেখানে ইমান নষ্ট হয় এই সমস্ত পরিবেশে গাছ করে করে ইমানের কথা বলে বলে ইমান বাড়াব, ইমান তাজা করব, ইমানের মধ্যে শক্তি অর্জন করব। এটা কি করে হতে পারে? ওখানে তো ইমান নষ্ট হওয়ার সব জিনিস, বাইরের পরিবেশ তো ইমান নষ্ট হওয়ার জায়গা, বাজার বলেন ইমান নষ্ট হওয়ার জায়গা, আবার ব্যবসা বলেন এটা ইমান নষ্ট হওয়ার জিনিস, আবার খেত খামার করা ইমান নষ্ট হওয়ার জিনিস, দেশ পরিচালনা করেন বলে সেখানেও ইমান নষ্ট হওয়ারই জায়গা, কারণ ওখানে তো দেশের ইয়কিন গাইরুল্লাহর ইয়কিন পয়দা হবে, টাকা পয়সার ইয়কিন পয়দা হবে, খেত খামারের ইয়কিন দিনের মধ্যে পয়দা হবে। তো যেখানে ইমান নষ্ট হয় যেখানে ইমান দুর্বল হয়ে যায় সেখানে ইমান কি করে শক্তিশালী করবে? এই জন্য বলেন যে সাহাবাদের আমল দেখা গেলে এটি দেখা যায় যে তারা লোকদেরকে দেখে মসজিদে একত্র করতেন এবং এখানে তাদেরকে ইমানের মজলিসের মধ্যে বসাইতেন আর ইমানের আলোচনা দ্বারা ইমানের মধ্যে তরক্কি হইত, ইমানের মধ্যে উন্নতি হইত, সাহাবাদের এই আমল দেখা যায়। সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে মসজিদের মধ্যে ইমানের হালকা লাগবে, যে ইমানের হালকা দ্বারা ইমানের মধ্যে উন্নতি আসবে, ইমানের মধ্যে উন্নতি হবে, ইমানের উন্নতির জায়গাই হল মসজিদ। এই মসজিদের মধ্যে মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা নয়, মসজিদ শুধু অন্যান্য আমল করার জায়গা নয়, এখানে তো ইমান শিখার জায়গা, ইমানের হালকা কায়েম করার জায়গা। মসজিদের মধ্যে ইমানের হালকাও হবে আর এখানে ইমান হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, আর তোমরা রাব্বুল কালাম বলেন, আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে আনতুম যে তোমরা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, ওই উম্মত সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত তখনই হবে যখন কিনা তারা সৎকাজের আদেশ করবে অসৎকাজের নিষেধ করবে এবং আল্লাহর উপরে ইমান আনবে, এটা সত্য। তো কাজেই দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, ইমানের দিকে দাওয়াত দেওয়া, এটাই হল ইমানকে শক্তিশালী করার রাস্তা। আর এই দাওয়াতের রাস্তায় ইমান শক্তিশালী হয় আর ইমান বনবার জায়গা হল মসজিদ। কাজে দাওয়াত দিয়া লোকদেরকে বাইরের মাহল এবং পরিবেশ থেকে মসজিদে আনতে হবে এবং এই মসজিদে ইমানের হালকায় যখন বসবে ইমানের আলোচনা যখন হবে বলে যে তখন ইমানের মধ্যে তার উন্নতি হবে, ইমান তার তাজা হতে থাকবে। যেটা ইমান হোগা এটা গুমান হোগা, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনা বন্দে কে গুমান কে সাথ হ্যায়। আল্লাহ ফরমাতে হ্যায় আনা ইন্দ জান্নাতি ভি, মে আপনে বন্দে কে গুমান কে সাথ হুঁ, মে দোস্ত আজিজো سب سے بڑی طاقت اللہ کے ساتھ مومن کا گمان ٹھیک ہو جانا ہے. اگر یہ گمان ٹھیک ہو گیا ایمان کے اعتبار سے تو یہ بڑی سے بڑی طاقت کا انکار کرے گا اللہ کے مقابلے میں. ابراہیم علیہ السلام نے اپنا بھی رخ ٹھیک کیا ہے اور ساری امت کو بتایا ہے کہ رخ کا درست ہونا کسے کہتے ہیں. جتنا اللہ کا غیر ہے اس سب سے کچھ نہ ہونے کا دل میں یقین اور سب کچھ کے بغیر محض اللہ کی ذات عالی سے ہونے کا یقین دل میں اترے اس کو اللہ کے ساتھ گمان کی کرنا کہتے ہیں. ہماری سب کی تمام پریشانیوں اور تمام آیات کا جو اصل سبب ہے وہ یہ ہے کہ اللہ کی ذات عالی کے ساتھ گمان نہیں ہے, اللہ کے غیر سے گمان ہے. اور اللہ تعالیٰ کا دستور ہے کہ جو میرے غیر سے امید رکھے گا میں اس کو اپنے غیر کے حوالے کر دوں گا. ابراہیم علیہ السلام نے رخ صحیح کرنا سکھلایا ہے, ابراہیم علیہ السلام نے رخ کا صحیح کرنا سکھلایا ہے امت کو. جتنی شکلیں ہیں متحرک غیر متحرک ان سب کا انکار کرو قدرت کے مقابلے میں. ابراہیم علیہ السلام نے وہ ساری شکلیں توڑی جن شکلوں سے مسائل کا حل کا یقین کیا جاتا تھا. یہ بارش ثبوت ہے, یہ اولاد ثبوت ہے, یہ زراعت ثبوت ہے, یہ بیماری کو دور کرنے کا بت ہے. ان سارے بتوں کو توڑ کر ابراہیم علیہ السلام نے سب سے بڑے بت پر ہار رکھ کر یہ فرمایا کہ اگر اس کا ان سب کا بڑا بت کر سکتا ہے تو اس نے کیا ہے. میرے دوست عزیزو, علیہ السلام کا مقابلہ ہی اللہ کی توحید کے بیان کرنے سے ہے. انبیاء کا مقابلہ محض عبادات پر نہیں کیا گیا, انبیاء کا مقابلہ کیا گیا ہے اللہ کی توحید کے بیان کرنے پر. سارا ماحول خراب ہو گیا ابراہیم علیہ السلام کے, سارا ماحول خراب ہو گیا اور یہ طے کر لیا کہ ابراہیم کو جلانا ہے. یہی بات کرنا ہے کہ اللہ کے ساتھ گمان ٹھیک ہو جائے تو بڑی سے بڑی طاقت کا بندہ انکار کر سکتا ہے. ایسی آگ جو ان کے پرندوں کو جلا دے اور ایسی اونچی دیواریں اٹھائی گئی جو انسان بچ کے بھاگ نہ سکے, جس کے درمیان ایک خطرناک آگ آگ جلائی گئی. انہوں نے اسلام اسے بھاگا جانا تھا, ادھر ابراہیم علیہ السلام کو بنایا جا رہا ہے اور ادھر جبرائیل آسمان پر بے چین ہیں, لیکن اللہ تعالی کسی بندے کی حالت اور اس کی ضرورت کو صرف یہ دیکھنے کے لیے مؤخر کرتے ہیں کہ اس کو امید مجھ سے ہے یا میرے غیر سے ہے. اس لیے فرمایا گیا ہے کہ دعا کو یقین کے ساتھ مانگو, اس کی قبولیت کی تاخیر سے کبھی مایوس مت ہو. اس لیے کہ قبولیت کی تاخیر وہ صرف اس امتحان کے لیے ہوتی ہے کہ اس بندے کو میری یاد سے کتنی امید ہے. اس میں اکثر لوگ چلے جاتے ہیں. ابراہیم اس طرح سے آگے ڈالا جا رہا ہے, جبرائیل بے چین ہیں, لیکن یہ بات یاد رکھنا کہ انبیاء علیہ السلام نے فرشتوں کو مدد کے لیے طلب نہیں کیا, کہیں طلب نہیں کیا. وہ جانتے تھے کہ فرشتے اللہ کے تابع ہیں, میں بھی اللہ کے تابع ہوں, مجھے مدد صرف اللہ کی ذات سے ہی لینی ہے. فرشتے اللہ کا غیر ہیں, جبرائیل کوئی معمولی فرشتہ نہیں ہے, بلکہ جبرائیل وہ خاص فرشتے ہیں اور مقرر فرشتے ہیں اور سب سے بڑے فرشتے ہیں جن کے نام کے ساتھ امین کا لفظ لگتا ہے, اور وہ اللہ کی طرف سے نبی کی طرف بھیجے جاتے ہیں. یہ سمندر کے اور پہاڑوں کے فرشتے کو لے کر حاضر ہوئے. ابراہیم علیہ السلام نے صاف فرما دیا, اما الیہ کا فلا, ہمیں آپ کی کوئی حاجت نہیں ہے, ہمیں آپ کی کوئی حاجت نہیں ہے. میرے دوست عزیزو, میں عرض کر رہا گمان اتنے بڑی طاقت ہے, کیا مطلب ہے گمان کا؟ کہ گمان کا مطلب ہی یہی ہے کہ نظر کا انکار کرو خبر کے مقابلے میں, نظر کا انکار کرو خبر کے مقابلے میں. گمان کا مطلب ہی یہی ہے کہ اللہ کے ساتھ گمان کرنے والا نظر کا انکار کرے گا خبر کے مقابلے میں. کہ لوگ دیکھ کر کہیں گے کہ ابو درجا آپ کا مکان جل گیا, ایک آیا دوسرا آیا تیسرا آیا, ہر ایک کہہ رہا ہے آپ کا مکان جل گیا. فرمایا نہیں, میرا مکان نہیں جل سکتا. کیوں؟ اس لیے کہ میں اللہ کے ساتھ گمان کیے ہوئے ہوں اس دعا پر جو دعا مجھے محمد صلی اللہ علیہ وسلم کے راستے سے ملی ہے, جو دعا مجھے محمد صلی اللہ علیہ وسلم کے راستے سے ملی ہے, میں اس دعا پر یقین کیے ہوئے ہوں. میرا مکان نہیں جل سکتا. آپ کی ہاں غلط ہو سکتی ہے لیکن میرے پاس خبر غلط نہیں ہو سکتی. یاد رکھنا, نظر کا خبر کا مقابلہ ہوگا. جو نظر کا یقین کریں گے وہ اللہ سے فائدہ نہیں اٹھا سکتے, جو خبر کا یقین کریں گے وہ نظر سے کوئی نقصان نہیں اٹھا سکتے. جیسے آدمی نے آ کر کہا کہ وہ درجہ مکان آگ سے لگی لیکن آپ کا مکان بچ گیا ہے. نہ کرا تھا, گمان سب سے بڑی طاقت ہے, گمان سب سے بڑی طاقت ہے. اللہ کے ساتھ گمان ٹھیک کر لو. اس گمان کو ٹھیک کرنے اور یقین کی تبدیلی کے لیے اصل دعوت ہے, اس کی یقین کی تبدیلی کے لیے اصل دعوت ہے. میرے دوست عزیزو, اللہ کو بولا جانا ہی ختم ہو گیا, اللہ کو بولا جانا ہی ختم ہو گیا. لوگ اللہ کا ذکر تو کرتے ہیں, اللہ کا تذکرہ نہیں کرتے. حکمت سے جن کا تذکرہ کرو گے دن میں ان کا یقین گزرے گا. اس لیے میرے دوست عزیزو, سب سے پہلا کام یہ ہے کہ دلوں سے اللہ کے غیر کے یقین کو نکالنے اور اللہ کی ذات عالی کا یقین دلوں میں اتارنے کے لیے سب سے پہلا کام یہ ہے, محنت کا پہلا قدم کہ مسجدوں میں ایمان کا رکھ قائم کرو اور یہاں جا کر اللہ کی وجود کو سمجھاؤ کہ کرنے والی ذات صرف اللہ کی ہے. انبیاء علیہ السلام کے چاہنے سے بھی نہ ہوگا, انبیاء کے چاہنے سے بھی نہ ہوگا. ہر ایک کا یقین یہ ہو, غور تو کرو. آج سے بہتر چاہتے تھے ابو طالب کلمہ پڑھنے, اللہ نے دیکھا ہے تو ہدایت کرنا ہے. آپ چاہتے تھے, آپ چاہتے تھے کہ لشکر کو کوئی قدر کر دے, الحمدہ کے قاتل کو, ایک جگہ کے قاتل کو تو آپ قدر کرنا چاہتے ہیں, اللہ ان کو ہدایت دینا چاہتے ہیں, اور ایک ایک پجا کو آپ اسلام میں داخل کرنا چاہتے ہیں اور اللہ ان کو ہدایت نہیں دے رہے ہیں. میرے دوست عزیزو, اس زمانے سے لے کے آج تک دنیا میں جو کچھ بھی انسان کی چاہت کے خلاف ہوتا ہے, خیر میں یا شر میں, وہ سب کا سب اللہ کے تعارف کے لیے ہو کہ کرنے والی ذات ہم ہیں, کرنے والی ذات ہم ہیں, ہم کرتے ہیں. حضرت فرمانے رضی اللہ عنہ کہ میں نے اپنے عزائم میں ناکام ہو کر ہی اللہ کو پہچانا ہے, میں نے اپنے عزائم میں ناکام ہونے سے اللہ کو پہچانا ہے. ایسا بھی تو قول ہے, فرماتے تھے عرب کی رب بھی مفصل عزائم کہ میں نے اپنے ارادوں میں فیل ہو کر اللہ کو پہچانا ہے. میرے ربو کو دوست چاہیے دو, ہمیں ہمارے ارادوں میں ناکامی اللہ سے دور لے جا رہی ہے. اس کی وجہ یہ ہے کہ ہم نے نظام کائنات کو کائنات سے جوڑا ہوا ہے, ہمیں نظام کائنات کو کائنات سے جوڑا ہوا ہے. اس لیے ہمیں ہماری ناکامی اللہ سے دور لے جا رہی ہے کہ اس زمانے میں مسلمان اپنے کسی کام میں ناکام ہونے کا سبب اور اس کی وجہ مادی اسباب قرار دیتا ہے کہ مادی اسباب کی کمی تھی اس لیے کامیابی نہیں ہوئی. حالانکہ سب سے آسان راستہ ہے, آسان راستہ ہے کہ جو عمل بھی انسان کی چاہت کے خلاف ہو اس کو اس پر فوراً اللہ کا خیال آئے اور ساتھ ہی دل میں خیال آئے گا کہ اللہ نے یہ کیوں نہیں کیا. اس لیے فرمایا ما اصابک من سیئۃ فی نفسک, کیا اگر تجھے برے حالات پیش آتے ہیں تو ان برے حالات کا تعلق براہ راست تیرے عمل سے ہے. اس لیے بات یاد رکھنا, نظام کائنات کا کائنات کے خدا کی قسم قطعاً کوئی تعلق نہیں ہے, زلزلوں کے آنے یا نہ آنے کا, سیلابوں کے آنے یا نہ آنے کا, مقدمات کے ہونے اور اس میں ناکام کامیابی کے ہونے کا, اس سب کا نظام کائنات سے قطعاً کوئی تعلق نہیں ہے. میری بات یاد رکھنا, نظام کائنات کا احکام سے تعلق ہے, حکام سے بھی کوئی تعلق نہیں ہے. نظام کائنات کا احکام سے تعلق ہے, حکام سے بھی کوئی تعلق نہیں ہے. یہ ہماری سب سے بڑی غلطی ہے کہ ہم نے اپنے مسائل کو معاشی نقشے سے جوڑا ہوا ہے. مسلمان کا کسی ایک عمل میں ناکام ہونا یہ ٹھوکر اللہ کی طرف سے لگتی ہے اللہ کی طرف آنے کے لیے. اللہ خود فرماتے ہیں وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ. ہم بڑا عذاب آنے کے پہلے چھوٹے چھوٹے جھٹکے لاتے ہیں ان پر تاکہ یہ سمجھ جائیں اور اس پر آ جائیں. میرے دوست عزیزو, جتنا بھی نظام کائنات کی تبدیلیاں ہیں یہ ساری تبدیلیاں صرف دو مقصد کے لیے ہیں, صرف دو مقصد کے لیے ہیں. ایک, مسلمان اللہ کو پہچان لے, اور ایک, مسلمان توبہ پر آ جائے. صرف یہ دو مقصد ہیں نظام عالم میں جتنی بھی تبدیلیاں ہوتی ہیں, اس کے صرف دو مقصد ہیں. کرنے والے ہم ہیں, اور جو کچھ کائنات میں تمہاری چاہت کے خلاف ہو رہا ہے اس سب کا تعلق براہ راست تمہارے عمل سے ہے. یاد رکھنا, حکام کے کسی عمل کا نظام کائنات سے خدا کی قسم اس طرح کوئی تعلق نہیں ہے جس طرح جانور بھی کسی عمل کا نظام کائنات پر کوئی اثر نہیں پڑتا, اور اس سے کوئی تعلق نہیں ہے. ہمیں سب سے بڑا درجہ جو ملا ہے گرنے کے لیے وہ یہ ملا ہے کہ حکام بدلیں گے تو حالات بدلیں گے. حالات کا حکام سے کوئی تعلق نہیں ہے, حالات کا تعلق ہے حالات مسلمان کے بدن سے نکلنے والے اعمال سے ہے. لیکن ان ٹھوکروں کے لگنے کو, ان سیلابوں کے آنے کو, ان مقدمات اور تنگیوں کے اور قرضوں کے پڑنے کو, ان کو صرف اور صرف ایمان والے سمجھیں گے. جس کا دل ایمان سے خالی ہوگا وہ ان ٹھوکروں کے ذریعے کبھی اللہ تک نہیں پہنچ سکتا. یہ اللہ کا نظام ہے کہ ہم ان کو راستے پر لانے کے لیے رکاوٹیں پیدا کرتے ہیں. یہ ابھی رکاوٹوں کو بجائے اپنے اعمال سے جوڑنے کے, یہ اپنی رکاوٹوں کو اپنے اسباب سے جوڑتے ہیں اور کہتے ہیں سبب کی کمی سے یہ ناکامی ہوئی ہے, اگر اسباب پورے ہوتے تو کامیابی ہو جاتی. میرے دوستوں, مکمل اسباب نہیں بلکہ ضرورت سے زیادہ اسباب میں لوگ ناکام ہیں. اللہ رب العزت نے فرعون کو اس کے مال کے ساتھ, اس کی حکومت کے ساتھ, نمرود کو اس کی حکومت کے ساتھ, قومینہ کو اس کی عسکریت کے ساتھ, قوم سبا کو ان کے باغات کے ساتھ, قوم سارے کو ان کی صلاحیتوں کے ساتھ, سب کو تباہ کر کے قیامت تک کے لیے امت کو بتا دیا کہ ناکامی اور کامیابی جگہ کو دیکھنا ہے تو نبیوں کو اور ان کے نمانے والوں کو دیکھو. اس لیے یہ بات آج پلے گرا کام لو, طے کر لو, ایک سوئی کے بھی گرنے کا تعلق وہ براہ راست میرے عمل سے ہے, عذاب سے اس کا کوئی تعلق نہیں ہے. میں مولوی ایسا سمجھتے تھے, ایک درخت کا پتا بھی اگر خود سے گرتا ہے اللہ کے امر سے گرتا ہے, حکم سے گرتا ہے. میں کیا عرض کروں بابا سے, لوگ سائنس پڑھتے ہیں, سائنس پڑھتے ہیں, سائنس کا خلاصہ بتاؤ. سائنس کا خلاصہ ہے نظام کائنات یہ گھر کائنات سے ہو رہا ہے, یہی شرک کا خلاصہ ہے. ایمان کا خلاصہ ہے جو کچھ دنیا میں ہو رہا ہے صرف اللہ کے کرنے سے, اللہ جانے سے ہو رہا ہے. سائنس والے سمجھائیں گے نظام کائنات کائنات سے چلتا ہے, اللہ سمجھا رہے ہیں نظام کائنات ہمارے حکم سے چلتا ہے. آپ سن لو, بیٹھ کے سوچ لو. سائنس والے کہیں گے زلزلے اس لیے آتے ہیں, کسی رشتے نہیں پڑھایا جاتا کہ زلزلے جنا سے آتے ہیں, کہیں پڑھایا جاتا. اگر یہ پڑھایا جاتا تو زلزلے سے ماں سے درست ہو جاتے. یہ کسی یونیورسٹی میں نہیں پڑھایا جاتا کہ زلزلے زندگی وجہ سے آتے ہیں. یہ بتاتے ہیں کہ زمین کی پلیٹیں آگے پیچھے ہوتی ہیں, لیکن خدا یعنی کیا کیا ہوتا ہے کہ اس سے زلزلے آتے ہیں. نہیں, خدا یہ قسم نظام کائنات کا, کائنات سے قطعاً کوئی تعلق نہیں, قطعاً کوئی تعلق نہیں. اسی کو جہریت کہتے ہیں, اسی کو جہریت کہتے ہیں, اسی کو جہریت کہتے ہیں. نظام کائنات کے کائنات سے قطعاً کوئی تعلق نہیں ہے. اس طرح حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کے یقین کو ظاہر سے پھیرا تھا, اور کیسے ہم سارے ظاہر طرف بن کر رہ گئے, کیسا آپ نے یقین پھیرا تھا صحابہ کا ظاہر کے غیب کی طرف. حدیبیہ کی راجم بارش ہوئی, آپ نے فرمایا جو تمہیں سے کہے گا کہ بارش طرح تاریخ کی وجہ سے ہوئی ہے, وہ اللہ کا انکار کرنے والا ہے اور سجاروں کا ایمان رکھنے والا ہے. جو اگر بارش اللہ کے عمل سے ہوئی ہے, وہ اللہ پر یقین, اللہ پر ایمان رکھنے والا ہے, ستاروں کا انکار کرنے والا ہے. تو میرے دوست عزیزو, اس طرح جب جم کر دعوت دے دو تب یقین مخلوق سے خالق کی طرف پھرے گا. ابھی تو یقینی اس میں ذہن اور زندہ اللہ تعالیٰ کا نام فارغ ہو گئے, اب نظام کائنات کائنات ہی چل رہا ہے. نہیں, اسی کا نام جہریت ہے, اسی کا نام جہریت ہے. ہم میں سے ہر فرد کے ذمہ ہے روزانہ اللہ کی توحید کو بولنا. میں روزانہ کہتا ہوں, روزانہ کہتا ہوں رام جی میں کہ مسجدوں میں مریدات کی حلقہ قائم کرو, اور یہ سب غلطی پر ہیں, سب غلطی پر ہیں کہ یہ مسجد کو ایمان جھل کر جو خالی چھوڑ کے نکل جاتے ہیں ملاقاتوں میں. سب غلطی پر ہیں, سب غلطی پر ہیں. سنت یہ ہے ہی نہیں, سنت یہ ہے ہی نہیں, یہ سنت ہے ہی نہیں. صحابہ کا حلقہ لگا ہوا ہوتا تھا مسجد میں, اور آج ایمان صحابہ کو سکھلایا کرتے تھے جمع کر کے. کس طرح آپ نے اپنے صحابہ کے یقینوں کو مسجد سے باہر کے پھیلے ہوئے کائنات کے نقشے سے آمال کی طرف پھیرا تھا. ہم دعوت دے کے انہی نقشوں میں جا پڑے, وزیر کو چھو دیکھ رہے ہیں, وزیر سے بات کر رہے ہیں, مالداری کو چھو دیکھ رہے ہیں, مالدار سے بات کر رہے ہیں. اب وہ آتا تاثر وہاں, جہاں اللہ کا تاثر پیدا نہیں ہو سکتا وہاں جا کر اللہ کا تاثر پیدا کر رہے ہیں. نہیں, حق کماتے تھے. اب وہ آتا تاثر پیدا کرنے کے لیے سب سے بڑے کے گھر میں لے کر آؤ, سب سے بڑے کے گھر میں لے کر آؤ, جس کے گھر میں لاؤ گے اس کا تاثر پیدا ہوگا. اس طرح آپ نے اپنے صحابہ کے یقین کو ظاہر سے غیب کی طرف پھیرا ہے. واقعی اسی سے یقین بنے گا, یہ نہیں میرا یقین اللہ کی ذات پر ہے. آپ اندازہ کریں, میں کہہ رہا تھا کہ نظام کائنات کو اصل سمجھ کے سب چل رہے ہیں, کہ نظام کائنات کا حالات سے قطعاً کوئی تعلق نہیں ہے. اس لیے میرے دوست عزیزو, آج ہم سب توبہ کریں اور فاسد یقین پر استغفار کریں, اور آج کی یہ دعا کریں کہ دنیا میں کچھ بھی ہوتا ہو کرنے والی ذات صرف اللہ کی ہے. اگر وہ خیر کے فیصلے ہوتے ہیں تو اس کے خیر کے عمل پر, اور اگر اس کے خلاف فیصلے ہوتے ہیں شر کے تو اس کے اپنے اس کے اپنے شر کے عمل پر. اس لیے ہمارا سب سے پہلا کام یہ ہے کہ ہم اپنے یقینوں کو شکلوں سے حقوں کی طرف پھیریں. دعوت اصل میں تبلیغ میں عمل سیکھنے کے لیے لگنے لگے ہیں, کہ تبلیغ میں لگتے ہیں کلمہ نماز سیکھنے کے لیے. ہمارے لیے اچھا ملفوظات میں جگہ جگہ ملے گا, جگہ جگہ ملے گا جس ملفوظات میں. میرے کام میرا میری تحریر کا مقصد کلمہ نماز سیکھنا نہیں ہے, میری دہی کا مقصد کلمہ نماز سیکھنا نہیں ہے. میری دہی کا مقصد کہ میری دہی کا مقصد یہ ہے کہ ایمان اعمال میں کمال پیدا ہو, ساری مخلوق کے یقین کو اللہ کے غیر سے اللہ کے ذات کی طرف پھیلنا, یہ اس کام کا مقصد تھا. یہاں عمل کا سیکھنا اس سے انکار نہیں ہے, یہ تو تبلیغ کی عجیب بات ہے. اس کام میں لگتے ہی چلے بھر میں نماز ٹھیک ہو جائے گی, کلمہ ٹھیک ہو کل کرنے کے ساتھ ٹھیک ہو جائیں گے. محنت اور کوشش کی تھی کہ یقین ہے جو پورے حق مودی کرے اور اللہ کا وعدہ ہے, وعدہ ہے اللہ کا, جو علم اور ایمان چاہے گا اللہ اس کو دیں گے, یہ اللہ کا وعدہ ہے. تو بھائی میرے محترم دوست کو مرن جو ہے ایمانے دارا جہاں منوش مدد ایمان شکتیشالی ہے تو ایمان دارا اللہ سنگے منوش سدھارنا قائم ہے গুমান তার সঙ্গে আল্লাহর সঙ্গে কায়েম হয়ে যায়, আল্লাহর সঙ্গে তার ভালো ধারণা কায়েম হয়ে যায়, আর এই ভালো ধারণা ধারণা আল্লাহর সঙ্গে বিরাট এক শক্তিশালী জিনিস এবং অত্যন্ত শক্তি শক্তি রাখে. তো ইমানের দ্বারা আল্লাহর সঙ্গে মানুষের ধারণা ঠিক হয়ে যায়, মানুষের ধারণা সুন্দর হয়ে যায়. আল্লাহই করবেন, আল্লাহই করেন, আল্লাহ ছাড়া কেউ করে না. মেরে মহরম দোস্তা বুঝব ইব্রাহিম আলী সালাম বলেন যে মানুষের এই দিদের রুখটাকে দিকটাকে ঠিক করছেন এবং নিজেও তার দিনের রুখকে ঠিক করছেন এবং পুরা উন্মতের দিনের রুখকে ঠিক করছেন. আমার দিনের রুখ আমার দিনের দিক কোন দিকে হবে, কোন দিকে যাবে, বলে যে আল্লাহর দিকে, আল্লাহর সঙ্গে তার ধারণা হওয়া চাই যে আল্লাহই করেন, আল্লাহই সব কিছু করেন. এই জন্যই উনি বলে যে সব মূর্তিগুলিকে ভাঙছেন আর বড়রা তাদের মধ্যে কুড়ার কুড়ার ছুড়াই দিচ্ছেন. যদি এই সমস্ত মূর্তি যেগুলি সম্পর্কে তোমাদের ধারণা যে এই মূর্তির পূজা করলে বৃষ্টি হয়, এই মূর্তির প্রসামত করলে রোগী আছে, এই মূর্তির পূজা করলে অসুখ ভালো হয়ে যায়, বিভিন্ন রকমের যে তোমাদের ধারণা এক এক মূর্তি সম্পর্কে তোমাদের যেগুলি সবগুলিকে ভাঙছেন. আবার যে যদি এগুলোর মধ্যে কোন শক্তি থাকে, এগুলোর মধ্যে কিছু থাকে, তো ওই যে বড় দাঁড় তাদের মধ্যে কুড়াল জোড়া আছে তাদের দিকে থাকো, সে বলুক. তোমার মহতরম দোস্তবন্ধুর এইভাবে ইব্রাহিম আলী ইসরাত মোসালাম দিক ঠিক করাই দিচ্ছেন যে কোন দিক, যেমন কম্পাসের দিক ঠিক করে, মানে যে এরকম ভাবে ইব্রাহিম আলী ইসরাত মোসালাম উন্মতের দিককে ঠিক করাই দিচ্ছেন যে তোমার দিনের দিক রোগ ও কোন দিকে থাকবে, আল্লাহর দিকে দিনের রোগ হবে, আল্লাহই সব কিছু করে, আল্লাহ ছাড়া কেউ কিছু করে না. মেরে মহরম দোস্তকে জানাইবার জন্য, আগুনে জানাইবার জন্য মানে বিশাল আগুন তৈরি করা হলো, বিশাল আগুনটা কোনো দেওয়াল করা হলো যেন ভাইকে কোনো দিকে যাইতে না পারে, আর ওই আগুনে ফেরার জন্য প্রস্তুতি সম্পন্ন করা হল. এই সময় ইব্রাহিম অনেক পরেশান যে আপনার শরীরকে আগুনে ফেরা হইতেছে, তোমার যে সমুদ্রের ফেরেস্তা আর পাহাড়ের ফেরেস্তাকে নিয়ে আসছেন, আবার যে ইব্রাহিম আলী ইসরাত মোসালাম যেহেতু ওনার গুমান আল্লাহর সঙ্গে ঠিক হয়ে গেছে বলে আল্লাহই কর, আল্লাহ যা চাইবেন তাই হবে. তো মেরে মহরম দোস্ত উনি সাফ জবাব দিয়ে দিচ্ছেন, বলে যে জিব্রাইল যদি এত বিশাল মখলুক আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার বিশাল সৃষ্টি, সমস্ত সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি আল্লাহ, তো বলেন যে এত বড় সৃষ্টি হওয়া সত্ত্বেও সে কিছুই করতে পারে না, সব কিছু করবে করার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহই করতে পারে. এই জন্য সাফ জবাব দিয়ে দিছে যে তোমার সাহায্য বলে যে আমার কোনো প্রয়োজন নাই, তোমার সাহায্যের প্রয়োজন নেই, আল্লাহ ছাড়াই আমার জন্য যথেষ্ট. তোমার মহরম দোস্তা বুঝব বলে যে এই দিক ঠিক হয়ে যায়, গুমান ঠিক হয়ে যায় আল্লাহ তাআলার সঙ্গে, আল্লাহই সব কিছু করেন. আবার যে এই যে যত পরিস্থিতি আছে এই সব পরিস্থিতি আসেই হলে এই জন্য যাতে আমাদের দিনের রোগ ঠিক হয়ে যায়, আমরা আল্লাহর দিকে ঝুঁকে পড়ি, আল্লাহর দিকে যাই এবং আমরা তওবা করি. পরিস্থিতির সম্পর্ক পরিস্থিতি দুনিয়ার আসবাবের সঙ্গে নাই, দুনিয়ার নিজামের সঙ্গে অবস্থার সম্পর্ক কখনোই নয়, বলে যে দুনিয়ার অবস্থার সম্পর্ক কোন দেশের সরকারের সঙ্গে নাই, এই সরকার বদল হয়ে গেলে অবস্থা বোধ হয় বদল হয়ে যাবে, বলে না অবস্থার সম্পর্ক হল আল্লাহ তাআলার আহকামের সঙ্গে, আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে, আল্লাহ তাআলার হুকুমে হবে. এবং আল্লাহ তাআলার হুকুম বলে যে কোন নবীও যদি চায় তো হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না চায়. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের ঈমান চাইতেছিলেন যে চাচা আবু তালিব ঈমান আনুক কলমা হোক, আল্লাহ চান নাই, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাওয়াতেও কিছু আসা যায় না, আবু তালিব বে ঈমানের দুনিয়া থেকে চলে গেছে. ওয়াহশী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাইছিলেন যে কেউ তাকে কতল করে দেয়, সে ঈমান না পায়। কিন্তু আল্লাহ তাআলা চাইলেন তার ঈমান পাবে। সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইচ্ছা পূরণ হয় নাই, আল্লাহ যেটা চাইছেন সেটাই পূরণ হয়ে গেছে। তো মেরে মহতরম দোস্তা বুঝব বলতেছেন যে আল্লাহ যা চাইবেন তাই হবে, মানুষ যা চাইবে তা হবে না। মানুষ আমরা এখন মনে করি যে দুনিয়ার যত অবস্থা পরিস্থিতি এগুলি দুনিয়ার আসবাবের সঙ্গে সম্পর্ক রাখে, এই জন্য যার কাছে আসবাব আছে সে তার অবস্থাকে ঠিক করে ফেলতে পারে। বলেন যে না, কখনোই এই সমস্ত আসবাবের সঙ্গে দুনিয়ার পরিস্থিতির কোন সম্পর্ক নাই, বরং দুনিয়ার পরিস্থিতির সমস্ত সম্পর্ক হল আল্লাহ তাআলার সঙ্গে, আল্লাহ তাআলার আমলের সঙ্গে, মানুষের আমল। বলে এইটার দ্বারাই আল্লাহ তাআলা পরিস্থিতিকে পরিবর্তন করেন, পরিস্থিতির মধ্যে পরিবর্তন আনেন। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব বলেন যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আর গালি রাদিয়াল্লাহু তাআলা কি বলতেন, বলে যে আমি আমার ইচ্ছা অপূর্ণ থাকার দ্বারা, পূরণ না হওয়ার দ্বারা আমি আল্লাহকে চিনছি। যে আমার ইচ্ছা পূরণ হয় নাই তা আমি বুঝলাম, যে আমি তো সব ব্যবস্থা করছিলাম, সব রকম চেষ্টা পরিপূর্ণভাবে করছিলাম, তারপরেও কেন হইল না, যেহেতু আল্লাহ তাআলা ইচ্ছা করেন নাই। আল্লাহ তাআলার ইচ্ছা হলে হবে, আল্লাহর ইচ্ছা না হলে হবে না কখনো, যতই দুনিয়ার জিনিসপত্র আমার কাছে থাকুক। উনি বলেন যে দুনিয়ার এই সমস্ত নিজাম, এইটার সম্পর্ক দুনিয়ার এই দুনিয়ার জিনিসের সঙ্গে নাই, বরং দুনিয়ার সমস্ত নিজামের সম্পর্ক হল মানুষের আমলের সঙ্গে। যেরকম আমল মানুষ তৈরি করবে ওইরকম আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হবে এবং আল্লাহ তাআলা ওইরকমই অবস্থা সৃষ্টি করবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বলেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওনাদের এদের অবস্থাই হচ্ছিল যে ওনারা খবরের মোকাবেলায় দেখাকে অস্বীকার করে দিত, দেখছে চোখে দেখছি আমি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে খবর দিচ্ছেন সেই খবরের বিপরীত দেখছি আমি, তা আমি আমার চোখের দেখাকে অস্বীকার করে দিতেছি। বলেন আমার চোখ ভুল দেখছে, আল্লাহ রাসূল যেটা বলছে এটাই কি। সাহাবাদের ইমান এরকম ছিল। মেরে মহতরম সাহেব আবুল দরদার রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে আছেন, একদিন এসে বললো যে মহল্লায় আগুন লাগছে আর আপনার ঘর ঘুরে গেছে। উনি বললেন যে না, কখনোই আমার ঘর পুড়ে যাবে। আরেকজন এসে একই খবর দিল, তৃতীয় জন এসে একই খবর দিল, চতুর্থ জন এসে বললো যে মহল্লায় আগুন লাগছে তো ঠিকই, কিন্তু আপনার ঘর পুড়ে নাই। উনি বলেন ঠিক কথা বলছো, তুমি ঠিক কথা বলছো, যারা বলছে আমার ঘর পুড়ে গেছে ওরা ঠিক কথা বলে নাই, ওরা অবশ্য তারা চোখে দেখে এসে বলতেছে। মানে যে তাদের দেখা ভুল হইতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে যে কথা শুনছি, যে আমল শুনছি, ওই আমলের উপরে আমি আমল করছি, ওইটার উপরে আমল করছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ওয়াদা করছেন, যে কথা বলছেন, যে ব্যক্তি এই আমল করবে তো তার জানমালের সব রকম আপদ বিপদ থেকে তার জানমাল নিরাপদ থাকবে। আমি তো সকালবেলা সেই আমল করছি, কাজেই আমার জানমাল কি করে ক্ষতি হইতে পারে। তুমি চোখে দেখলে ভুল দেখছ, আল্লাহ রসুল যেটা বলছেন এটাই ঠিক। আল্লাহ রসুল বলছেন ক্ষতি হবে না, তা আমার কোনো ক্ষতি হয় নাই, তা আমি না দেখেই বলতে পারি, যেহেতু আমি খবরের উপরে ইয়াকিন করি। আর তুমি দৃষ্টির উপরে ইয়াকিন করতেছ, তুমি দৃষ্টিতে দেখে আইসা, চোখে দেখে আইসা তুমি বলতেছ, আর আমি আল্লাহ রসুলের খবরের উপরে ইয়াকিন করে বলতে। তো তোমার দেখাটা ভুল হইতে পারে, কিন্তু আল্লাহ রসুলের দেওয়া খবর কোনদিন ভুল হবে না। উনি বলেন যে ভাই, দুনিয়ার কোন পরিস্থিতির সম্পর্ক দুনিয়ার কোন জিনিসের সঙ্গে কখনোই নয়, দুনিয়ার কোন চেষ্টা তদবিরের সঙ্গে কখনোই নয়, এসব কিছু সম্পর্ক হল একমাত্র আল্লাহর সঙ্গে। আল্লাহ তাআলাই এই দুনিয়াতে যা ইচ্ছা তা করেন। পরে একটা সুই পড়ে বলে এই সুই পড়ার সম্পর্ক বলে যে মানুষের সঙ্গে নাই, দুনিয়ার কোন জিনিসের সঙ্গে নাই, বলে এই সুইটা পড়লো যে এটাও আল্লাহ তারা চাইছেন বলে পড়ছে। গাছের একটা পাতা ধরে তো বলে যে বাতাসে ধরায় নাই, আল্লাহ তারা চাইছেন বলে গাছের পাতা ঝরছে। একটা গাছের পাতাও আল্লাহ তারা হুকুম তারা ধরতে পারে। আল্লাহ তালার সঙ্গে এই ধরনের ভালো ধারণায় ইমানের দ্বারা পয়দা হবে। আল্লাহর সঙ্গে এই ধারণা যেটা পয়দা হবে যে আল্লাহই করেন, এটা তো আমার ইমানের দ্বারা পয়দা হবে, আমার যকিনের দ্বারা পয়দা হবে। যেই পরিমাণ ইমান যকিন আল্লাহ তালের উপরে, সেই পরিমাণ আল্লাহর উপরে আমার এই ধারণা পয়দা হবে। আর আল্লাহ হাদিস মধ্যে আছে বলে বান্দা আমার সম্পর্কে যেই ধারণা করে আমি তার সঙ্গে ওই রকমই ব্যবহার করে থাকি। তো চিন্তা করে দেখেন ধারণাটা, সুই ধারণা আল্লাহর সঙ্গে এটা কত বড় শক্তি রাখে, এটা তো মহাশক্তি। এইটার মোকাবেলা দুনিয়ার কোনো জিনিস শিখতে পারে না, কারণ আল্লাহর সঙ্গে সে যখন একটা ধারণা চলছে তো আল্লাহ তার ধারণা মোতাবেক করে দিবেন। এই জন্য বলেন যে ভাই মানুষ যে দোয়া করে বলে যে এই দোয়া করে, মানুষ এ কথা মনে না করে যে আমার দোয়া তো করলাম কই কিছু তো দেখলাম না, তো সে নিরাশ হয়ে যায়। বলে না দোয়া যখন করে তো বলে যে আল্লাহর সঙ্গে যখন ভালো ধারণা রাখে যে আল্লাহ তারা আমার দোয়া শুনছেন, আল্লাহ আমার দোয়া কবুল করছেন, তো বলে যে আল্লাহ ঠিকই তার দোয়াকে শুনেন এবং তার দোয়াকে কবুল করেন। কিন্তু কখনো এরকম হয় যে দোয়া যখন করে সঙ্গে সঙ্গে সে এটার ফল দেখে না, আল্লাহ তারা দেরি করেন। ইব্রাহিম আলাইহিসসালাম ওনাকে আগুনে ফেলার জন্য সর্বপ্রথম তৈরি হয়ে গেল, সব প্রস্তুতি হয়ে গেল, এত কিছু হইল কেন, আগেই সব উড়িয়ে দিত, আগেই সব চেটে দিত, শেষ মুহূর্তে কেন পৌঁছাইল। পরে যে এটা তারা এটাই বুঝেছে যে আল্লাহ তারা দেরি করেন, কেন এই জন্য দেরি করেন যাতে বান্দা আল্লাহর দিকে ঢুকে, আল্লাহর দিকে তার দিনের রোগ কায়েম হয়ে যায় এবং সে তওবা করে। আমি কখনো পরিস্থিতি স্বীকার করি মানুষকে এই জন্য যাতে সে আমার দিকে ফিরে আসে, আমার দিকে তার দিনের রোগকে করে। তো দোয়ার মধ্যে ফলাফল দেরি হইতেছে তো সে আল্লাহ তারা পরীক্ষা করেন যে সে আমার সম্পর্কে যে ধারণা করে আসলে কি ধারণাটা ঠিক না বেটি। যদি সে আল্লাহর উপরে ধারণা করার দাবি করে কিন্তু আসলে ধারণা ঠিক নাই, দোয়া কবুল হয়ে দোয়ার ফলাফল পাইতে দেরি হইতেছে দেখা সে আরেক দিকে চলে গেছে, পরীক্ষা হয়ে গেছে, মানে পরীক্ষায় আমি ফেল করছি। আল্লাহ তারা দেরি করতেছেন এই জন্য, ফলাফল দেখাইতে দেরি করতেছেন এই জন্য যাতে আমি আমার পরীক্ষা হয়ে যায় যে সত্যি আমি আল্লাহর উপর ইমান রাখি, আল্লাহর সঙ্গে সুধারণা রাখি যে আল্লাহ করবেন, এই জন্যই আল্লাহ তারা দেরি করে। তো যখন মানুষ আল্লাহর সঙ্গে সুধারণা রাখে তো যে ধারণা সে করছে এই ধারণা আল্লাহ তারা একসময় পূরণ করে দেন, ফলাফল আল্লাহ তারা দেখায়। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দুনিয়ার পরিস্থিতির সম্পর্ক দুনিয়ার জিনিসের সঙ্গে নাই, কখনোই না। দুনিয়ার কোন মাল জমা করলে, দুনিয়ার কোন সরকারি ক্ষমতা নিলে, দুনিয়ার কোন জায়গা জমি নিলে আমার অবস্থা ঠিক হয়ে যাবে, পরিস্থিতি ঠিক হয়ে যাবে, এই বুদ্ধি করলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে, এই অবস্থা করলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে, ওই যে এটা কখনোই নয়। দুনিয়ার কোন পরিস্থিতির সম্পর্ক দুনিয়ার কোন নিজামের সঙ্গে নাই, দুনিয়ার সমস্ত পরিস্থিতি হালাত আর অবস্থার সম্পর্ক আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে আছে। এই জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে এই কথা প্রমাণ করে দিচ্ছেন, কোরআনের মধ্যে নমরুদের কিসা শোনায় দিচ্ছে, ফেরাউনের কিসা শোনায় দিচ্ছে, এমনিভাবে কমে সবার ঘটনা শোনায় দিচ্ছেন। এসব ঘটনা কি বলে যে এদের কাছে সব রকমের দুনিয়ার সামান তাদের কাছে ছিল, দুনিয়ার সব রকমের ব্যবস্থা তাদের কাছে ছিল, ফেরাউনের কাছে কিনা ছিল, নমরুদের কাছে কিনা ছিল, কমে সবার কাছে ক্ষেত ছিল, ফসল ছিল, তাদের দেশ সুজলা সুপরা সবকিছু তাদের ছিল, কিন্তু তারপরেও এই সমস্ত লোক যে ধ্বংস হয়ে গেল, নমরুদ ধ্বংস হয়ে গেল, তার রাজত্ব ধ্বংস হয়ে গেল, ফেরাউন ধ্বংস হয়ে গেল, তার রাজত্ব ধ্বংস হইল, অনেক সবাই ধ্বংস হয়ে গেল, কেন? মানে যে সব কিছু থাকা সত্ত্বেও তাদের ধ্বংসের কারণটা কি? মানে তাদের ধ্বংসের কারণটা এই যে নবীর কথাকে মানছে, আল্লাহর উপরে ইমান আনছে, আল্লাহর কথাকে আল্লাহর হুকুমকে পুরা করছে, তার সঙ্গে আল্লাহ তাআলার নিজাম আছে। আল্লাহ তাআলার নিজাম দুনিয়ার কোন নিজাম দুনিয়ার জিনিসের সঙ্গে নাই, তারা দুনিয়ার জিনিসের সঙ্গে দুনিয়ার নিজাম মনে করছে। মানে অবস্থার পরিবর্তনটা আমাদের এগুলি দেওয়া হবে, বলেন যে এটাই শেরেক, এটাই নাস্তিকতা। নাস্তিকতা কি? নাস্তিকতা এটাই যে আল্লাহকে ভুলে যায়। উনি বলেন যে আজ আল্লাহ তাআলার জিকির তো আছে কিন্তু আল্লাহর আলোচনা নেই, আল্লাহ কি করেন এটা নেই। তো আল্লাহর আলোচনা যখন হবে তো আল্লাহ তাআলার যে শক্তি, আল্লাহ তাআলার যে সবকিছু করেন এ কথা দিলের মধ্যে পড়ে। আল্লাহর জিকির আছে, তাজকিরা নাই। তাজকিরা মানে হলো আল্লাহ তোমার আলোচনাই করি না, যে আল্লাহ সব কিছু করেন, সব নিজামের উপরে আল্লাহ তাআলার হুকুম করতেছে। দুনিয়ার কোন পরিস্থিতি কোন অবস্থা এটা দুনিয়ার কোন জিনিসের সঙ্গে এটার কোন সম্পর্ক নেই, দুনিয়ার কোন জিনিসের সঙ্গে এটার সম্পর্ক নেই। মনে বলেন যে সায়েন্স, মনে যে সায়েন্সের অর্থ হল এই যে তারা মনে করে দুনিয়ার জিনিসের দ্বারাই দুনিয়ার দুনিয়ার অবস্থার পরিবর্তন ঘটে, বলে না দুনিয়ার অবস্থার সম্পর্ক দুনিয়ার কোন জিনিসের সঙ্গে নেই। বলে এই সায়েন্সের সায়েন্সের এই কথাই তো নাস্তিকতা, যে দুনিয়ার জিনিসের সম্পর্ক দুনিয়ার অবস্থার সম্পর্ক দুনিয়ার জিনিসের সঙ্গে। বলে এক জায়গায় ভূমিকম্প হয়েছে, কি বলে? বলে যে দুনিয়ার প্লেট কোন জায়গায় উল্টা পাল্টা হয়ে গেছে এই জন্য ভূমিকম্প হয়েছে। আর ওদিকে বলা হয়েছে যে না, দুনিয়াতে যখন বেহায়াই বেসরমি জিনা ব্যবিচার এগুলি যখন দুনিয়াতে বাড়বে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই অবস্থা আসবে যে জমিনে ভূমিকম্প, জমিনে মানে ভূমিকম্প হবে, জমিন লড়বে। বলে যে কোন ইউনিভার্সিটিতে কি এইটা শেখানো হয়? এটা কি বলা হয় কোন ইউনিভার্সিটিতে? মানে ভূমিকম্পর কারণ কি? তো ভূমিকম্পর কারণ তো ইউনিভার্সিটিতে এই পড়াবে যে জমিনের নিচে জমিনের প্লেট ভেঙে গেছে অথবা উল্টা পাল্টা হয়ে গেছে, তো জমিনের কারণে জমিনে ভূমিকম্প হয়েছে। বলে না এটা কি, এটা তো সমস্ত ইউনিভার্সিটি পড়াবে, কিন্তু কোন ইউনিভার্সিটি কি এটাকে পড়াবে? মানে দুনিয়াতে বেসরমি বেহায়াই যে নির্লজ্জতা দুনিয়াতে বাড়ছে এই জন্য ভূমিকম্প সৃষ্টি হয়েছে, আল্লাহ তারা জমিনের মধ্যে কম্পন সৃষ্টি করে দিন, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, আমার বান্দারা হুঁশিয়ার হয়ে যাও, এত বেবেহাজ হইও না, এত নির্লজ্জ হইও না, আমার চোখের সামনে মেরে মহতরাম দোস্তা গুরু আল্লাহ তারা গ্যারেজ পয়দা হয়ে যায়। কেউ যদি এরকম ভাবে নিজের ছেলেকে, নিজের বাপ যদি তার নিজের ছেলেকে তার সামনে নির্লজ্জতা নির্লজ্জ কোনো কাজ করতে দেখে, বাপের মধ্যে যেরকম গ্যারেজ পয়দা হয়, সৃষ্টিকর্তা আল্লাহ সব কিছু দেখতেছে। জমিনের উপরে মানুষ যখন নির্লজ্জতা করে আর সে নির্লজ্জ হয়ে যায় এবং সে ব্যবচার করে তো আল্লাহ তোমার জমিনকে হুকুম দিয়ে দেন যে তুমি তুমি হিঁটতে শুরু করে দাও, কাঁপতে শুরু করে দাও, জমিন কাঁপতে শুরু করে। কিন্তু এটা তো কোন ইউনিভার্সিটি পড়াবে না, এটা তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর নিয়ে আসেন। বলে দেখো দুনিয়ার অবস্থা সম্পর্ক দুনিয়ার জিনিসের সঙ্গে নাই, দুনিয়ার অবস্থার সম্পর্ক মানুষের আমলের সঙ্গে, মানুষের আমলের সঙ্গে দুনিয়ার অবস্থার সম্পর্ক। কাজে দুনিয়ার অবস্থা তুমি দুনিয়া দিয়ে ঠিক করতে পারবে না, দুনিয়ার অবস্থা তো তুমি তোমার আমল দিয়ে ঠিক করবে, দুনিয়ার অবস্থা তোমার আমলের দ্বারা ঠিক হবে। আমলের সম্পর্ক কিসের সঙ্গে? মানে আমলের সম্পর্ক তো ইমানের সঙ্গে, যে যেরকম ইমান হবে সেরকম আমল বের হবে। যখন এই ইমান বলে যে এটা দুর্বল হয়ে যায়, আল্লাহর সঙ্গে ধারণাই তার বদলাইয়া যায়, তখন সে আল্লাহ থেকে দূরে সরে যায়, দূরে সরে যায়। সে মনে করে দুনিয়ার এ সমস্ত জিনিসের দ্বারাই সব কিছু হয়, তো সে আল্লাহ থেকে দূরে সরে গেল। আর যে মনে করে না এই সব কিছু করার মালিক তো আল্লাহ, তো তখন সে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, আল্লাহর দিকে আসে। তো দুনিয়া থেকে অবস্থার সৃষ্টি হওয়া বলে এইটার ইয়াকিন যখন দিলের মধ্যে পাদা হয় তো আল্লাহ থেকে দূরত্ব পাওয়া যাবে। আর যখন মানুষের ইয়াকিন এটা হয় যে আল্লাহই সব কিছু করেন, তো তখন আল্লাহ তাআলা দুনিয়ার যত পরিস্থিতি অবস্থা তাকে আল্লাহ তাআলা নিকটে করে দেন, ফলে আল্লাহ দিকেই হবে, কাজে আমি আল্লাহর দিকেই যাই, আল্লাহর কাছেই কই। আর যখন সে দুনিয়া থেকে হওয়া বুঝে তখন সে আল্লাহ থেকে দূরে, সে আরো দুনিয়ার মধ্যে মজবুত হয়ে যাবে, আরো টাকার দরকার, আরো জিনিসের দরকার, আরো বেশি ক্ষমতার দরকার, তো সে ওই সমস্ত জিনিসের মধ্যে আরো ওদিকে যখন যায় তো সে আল্লাহ থেকে আরো দূরে করে। এই জন্য মেরা মহতরম দোস্তা বুঝব, মানে যে এই গুমান ঠিক হওয়ার জায়গা, মানে দুনিয়ার এই সমস্ত জিনিসের পরিবেশের মধ্যে নয়, মানে এটা এই ইয়াকিন এই গুমান ঠিক হওয়ার জায়গাই হল মসজিদ। বলে যে এই সমস্ত জায়গা তো বলে যে ওখানে ইমান নষ্ট হওয়ার পরে, বলে যে এটা একদম ভুল কথা যে আমি তাকে তার দুনিয়ার পরিবেশের মধ্যে যেটার উপরে সে ইয়াকিন করে বসে আছে সেখানে তার ইমান ঠিক করব। গাছের এই নিয়ত এই তরিকা, বলে যে উনি বলেন যে এটা একদম ভুল তরিকা, বলে গাছের তরিকা তো এটাই হবে যে ভাই মানুষকে দুনিয়ার পরিবেশ থেকে উঠায়া যেখানে তার ইমান নষ্ট হয়েছে, যেখানে সে মনে করতেছে ও এই জিনিসের দ্বারা তো এই জিনিস হয়, এটার দ্বারা তো এই অবস্থার সৃষ্টি হয়, যেখানে সে এইটাকে ইয়াকিন করতেছে সেই পরিবেশ থেকে তাকে উঠায়া মসজিদের পরিবেশে নিয়ে আস, এখানে যখন তুমি ইমানের হালকায় বসাবে তখন মেরে মহতরম দোস্তা বুঝব তার ইমান দুরুস্ত হয়ে যাবে। মানুষ মনে করে তবলিগের কাম কলমা নামাজ শিক্ষা করার নাম, মহানাই আক্রম করে বলছে যে কলমা নামাজ শিক্ষা করার নাম এই তবলিগের, তবলিগের উদ্দেশ্য কলমা নামাজ ঠিক করা না, কলমা শব্দ সহি হয়ে যাবে অবশ্যই তবলিগে গেলে, আমলও ঠিক হয়ে যাবে ঠিকই, কিন্তু এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হল ওই ইমানের ওই অবস্থা সৃষ্টি করা যে যে ইমানের দ্বারা আল্লাহর সঙ্গে ধারণা সুন্দর হয়ে যাবে, আল্লাহর সঙ্গে ভালো ধারণা পয়দা হয়ে যাবে। যখন আল্লাহর সঙ্গে ভালো ধারণা পয়দা হবে তো তো আল্লাহকে রাজি করার জন্য আমল করবে, সব কাজের মধ্যে আল্লাহকে রাজি করবে। মেরে মহতরম দোস্তা বুঝব, এই জন্য বলে যে দাওয়াতের এই রাস্তার মধ্যে ইমানকে শিখতে হবে, ইমান শিখার জিনিস এটা। যখন আল্লাহ রাস্তা বের হয়ে মসজিদের পরিবেশে যখন ইমানের হালকায় বসব, তো বলেন যে ইমানের হালকায় বসার দ্বারা আমার ইমানের মধ্যে শক্তি পয়দা হবে, আর এই ইমানের শক্তি আল্লাহর সঙ্গে আমার ধারণাকে সুন্দর থেকে সুন্দর করে দেবে, আল্লাহর সঙ্গে আমার ধারণাকে ঠিক করে দেবে। আর এই আল্লাহর সঙ্গে ধারণা বলে যে এটা হল মহাশক্তি। আল্লাহর সঙ্গে কোন জিনিস ধারণা করল, আল্লাহ বলেন যে বান্দা আমার সঙ্গে যেরকম ধারণা করে আমি তার সঙ্গে ওইরকমই ব্যবহার করব। তো কাজে আল্লাহর সঙ্গে ধারণা ভালো করা, আল্লাহর সঙ্গে ধারণা ভালো হবে তো ইমানের বদল হচ্ছে। যখন মানুষের ইয়াকিন দুরুস্ত হবে আল্লাহই সব কিছু করে, দুনিয়া থেকে কিছুই হয় না, মেরে মহতরম দোস্তা বুঝব যখন দুনিয়া থেকে কিছুই হয় না, এই কথার ইয়াকিন দুনিয়া গাইবুল্লাহর ইয়াকিন তার দিলের থেকে বের হয়ে গেল, আসবাবের জিনিসের ইয়াকিন তার দিলের ভিতর থেকে বের হয়ে গেল, এক আল্লাহর ইয়াকিন তার দিলের মধ্যে পয়দা হয়ে গেল, এখন আল্লাহর সঙ্গে তার ধারণা সুন্দর হয়ে ইমান আপনি আলামত বেতাতে হর চিজ কি আলামত হতি হর চিজ কি কোই পহচান হতি ঈমান কি পহচান না হো ইয়ে মুমকিন নেই হ্যাঁ ঈমান আপনি আলামত বেতাতে কে সবসে আহম আচ্ছি আলামত হর মোমিন কে লিয়ে হাদিস মে আজীব আলামত বয়ান ফরমাই হ্যায় কে মোমিন ওর ঈমান দোনোঁ কি মিসাল ঘোড়ে কি তরহ হ্যায় কে ঘোড়ে কো উসকি চারাগাহ মে ছোড় দিয়া জাতা হ্যায় ওর ও ঘাস চরতা হুয়া সুনতা রহতা হ্যায় ইয়াহাঁ তক কে জব রাস্তি পুরি হোতি হ্যায় উসকি জো খুঁটে কে নন্দি হুই হ্যায় তো উসকো ঝটকা রহতা হ্যায় ইস ঝটকে পর হর ঘোড়া আপনে খুঁটে পর ওয়াপস আ জাতা হ্যায় মেরে দোস্ত আজিজো যে আলামত বয়ান কি গই হ্যা মোমিন কি কে মোমিন কো উসকি জিন্দগি মে জিস তরহ কা ভি নুকসান কো ঝটকা লগেগা ইয়ে মোমিন আল্লাহ কি তাআলা কি তরফ ফোরন ওয়াপস আয়েগা যদি কিছু ফুটে কে নাদা হুয়া হ্যায় ইসলিয়ে মেরে বুজুর্গ দোস্ত আজিজো হমে ঈমান কো উসকি আলামত বেসাত বয়ান করনা হ্যায় ওর আপনে অন্দর গৌর কিয়া করো কে ইস دعوت سے ہمارے اندر آیا سراج ایمانی بھی پیدا ہو رہی ہیں. اس لیے کہ ایمان ایسی چیز ہے, یہ لوگ کہتے ہیں کہ ایمان تو دل میں ہونا چاہیے, شکل سے لباس سے کیا مطلب ہے ایمان کا؟ نہیں خدا کی قسم, اگر سر سے لے کر پیر تک یہ سنت کے حلیے میں نہیں ہے تو اس کے دل میں ایمان نہیں ہے. اگر یہ سر سے لے کر پیر تک سنت کے حلیے میں نہیں ہے اس کے دل میں ایمان نہیں ہے. یہ یقینی بات ہے, یقینی بات ہے, خدا کی قسم یقینی بات ہے. صلی اللہ علیہ وسلم نے صاف فرما دیا تھا کہ سننے کا کوئی شوق اس وقت تک مومن ہو نہیں سکتا جب سب میرا لایا ہوا دین اس کو اس کے والدین اور دنیا کے ہر چاہت سے زیادہ محروم نہ ہو جائے, اور میرے طریقوں کا ہر چیز کو چھوڑنا اور قربان کرنا اس کے لیے آسان نہ ہو جائے. اس وقت تک تم میں کوئی مومن نہیں ہو سکتا. یہ تو جہالت کی بات ہے کہ ایمان دل میں ہوتا ہے اور ایمان تمہیں معلوم ہے. نہیں میرے دوست عزیزوں, اتباع سنت کے بغیر کوئی اسلام نہیں ہے. ایمان کی علامت ہی اسلام ہے. ایمان ہے تو اسلام ہے, ایمان نہیں ہے تو اسلام نہیں ہے. اور یاد رکھنا کہ اتباع سنت ہی اسلام ہے. فرائض فرائض سے کفر اسلام کے درمیان کا فرق ہے کہ کفر کے اسلام میں آنے کو فرائض کہتے ہیں. خدا نہ کرے نعوذ باللہ اگر مسلمان فرائض چھوڑتے تھے تو اس کے کفر کے درمیان کوئی آج نہیں واقع رہی. یہ تو کفر سے اسلام میں آنے کو فرائض کہتے ہیں. جب کوئی کافر اسلام میں داخل ہوتا تو خدا کریم صلی اللہ علیہ وسلم اس کو اسلام کے فرائض بتلاتے کہ یہ نماز ہے, یہ روزہ ہے, یہ حج ہے, یہ زکات ہے, یہ جہاد ہے, یہ تیرے فرائض ہیں. اسلام کفر سے اسلام میں آنے کے لیے فرائض ہیں. اگر فرائض کے قبول نہیں کرتا تو کفر اسلام میں آ نہیں سکتا. لوگوں نے فرائض کا نام اسلام رکھ لیا ہے. نہیں, یاد رکھنا ہماری بات, صرف فرائض کا ادا کرنا اسلام نہیں ہے بلکہ اسلام اسلام اتباع سنت کو کہتے ہیں. اسی لیے لکھا ہے علماء نے کہ اتباع سنت صرف یہی اتباع سنت صرف یہی نجات کا راستہ ہے, اور اتباع سنت ہی بستی انو ہے. جو بستی میں سوار ہے وہ نجات پانے والا ہے, جو اتباع سنت پر نہیں ہے وہ غرق ہونے والا ہے. اتباع سنت ہی اسلام ہے. اس میں نے آج کیا ساری ولایتوں کی چوٹی اور ساری خلافتوں کا خلاصہ اور سارے تصوف کا نچوڑ وہ صرف اور صرف اتباع سنت ہے. اس کے بغیر نہ کوئی ولی ہو سکتا ہے نہ کوئی دیندار ہو سکتا ہے, اور میں سچی کہتا ہوں کہ اتباع سنت کے بغیر کوئی مسلمان بھی نہیں ہو سکتا. اتباع سنت کے بغیر کوئی مسلمان بھی نہیں ہو سکتا. اسلام اتباع سنت جو کہتے ہیں یہ اپنا بنایا ہوا اسلام ہے کہ اس کے بغیر بھی اسلام ہو سکتا ہے, اس کے بغیر بھی اسلام ہو سکتا ہے, اس کے بغیر بھی اسلام ہو سکتا ہے. یہ بنایا ہوا اسلام ہے. ورنہ اتباع سنت کے بغیر کعبہ کے دور میں مسلمان کی شناخت ہی اتباع سنت کا, مسلمان کی شناخت اور مسلمان کا امتیاز وہ صرف اتباع سنت ہے. ایک جماعت آج سن میں حاضر ہوئی, آپ کو اس سے سمجھ گئے ان کی حیات تو دیکھ کر سمجھ گئے کہ ایمان والے ہیں. آپ نے پوچھا ماں تم کیا ہو؟ انہوں نے کہا کہ یا رسول اللہ ہم سب کے سر ایمان والے ہیں. آج تو کوئی بھی نہیں ملے گا آپ کو ایسا جسے پوچھا جائے کیا ہو تو وہ کہے ایمان والے ہیں. تاجر کہے گا میں تاجر ہوں, کاشتکار کہے گا میں کاشتکار ہوں, ملازم کہے گا میں ملازم ہوں, حاکم کہے گا میں حاکم ہوں. کوئی اپنا تعارف ایمان سے نہیں کرائے گا. اس لیے کہ جس لائن کی محنت ہوتی ہے اس لائن کو تعارف ہوتا ہے. اصولی بات ہے. یہ کپڑے والے ہیں, یہ سونے والے ہیں, گھڑی والے ہیں, لکڑی والے ہیں, یہ تعارف ہیں مسلمان کے. صحابہ کے دور میں صرف دو قسم کے صحابہ ہیں, انصار اور مہاجر. تیسری قسم یا منافق ہیں یا کافر ہیں. اسلام میں صرف دو قسم ہے, انصار و مہاجر. تو یہ دین کے لیے اپنا وطن چھوڑنے والے اور یہ دین کی نصرت کرنے والے. اس کے علاوہ مسلمانوں کی تیسری قسم ملتی ہی نہیں ہے, ملتی نہیں ہے. یہ سیرو قسم کا مسلمان کی جو پیدا ہوئے جب صحابہ والا خان سنت سے چھوڑ دیا, یہ اپنے مناسب میں, یہ اپنے حرف اور پیشوں میں, یہ اپنے کاروبار اور دھندوں میں تقسیم ہو کر رہ گئے. ورنہ مسلمان کی صرف دو قسمیں تھیں, انصار اور مہاجر. کوئی تیسری قسم مسلمان کی نہیں ملتی. آپ نے پوچھا مان کے تم کیا ہو؟ کیا ہم سب مان والے ہیں. فرمایا تمہارے ایمان کی کیا علامت ہے؟ یہ نہیں کہا ہے مسلمان گھر پیدا ہے. اللہ تعالیٰ کو ہر انسان کو مسلمان ہی پیدا فرماتے ہیں. پوری دنیا میں کسی گھر میں غیر مسلم بچہ نہ پیدا ہوا ہے نہ ان کا کبھی پیدا ہوگا. عالم اسلام سے لے کر دنیا میں آخری آنے والے تک سب کے سب مسلمان ہی پیدا ہوتے ہیں. اللہ کسی کو غیر مسلم پیدا نہیں کرتے. اللہ تعالیٰ کسی کو غیر مسلم پیدا نہیں کرتے. 100% غیر مسلمان پیدا ہوتے ہیں, 100% انسان. حدیث میں آتا ہے کہ اس کے مربی, اس کا ماحول, اس کے والدین, وہ اس کو نصرانی بناتے ہیں, یہودی بناتے ہیں, مجوسی بناتے ہیں. اللہ نے اس کو مسلمان پیدا کیا ہے. یہ تو اس کو, اس کا ماحول اس کو بھی بناتا ہے. ورنہ مسلمان غیر مسلم اللہ پیدا نہیں کرتے. اللہ نے فرمایا ہے یہ ہم ایرانی ہی, یہ سیرانی ہی, ہمیں جسانی ہی, یہ سندھی مان ہی نہیں فرمایا کہ اس کے بعد یہ ہے اور اس کے بعد اس کو مسلمان بناتے ہیں کہ مسلمان کیا بنائیں گے, مسلمان ہم نے پیدا کیا ہے. اس کی فطرت اسلام پر ہے, اس کو پیدا فطرت اسلام پر کیا گیا ہے. اس کو تو اس کا ماحول یہ بھی بناتا ہے, یہ انسانی بناتا ہے, مجوسی بناتا ہے. تو انہوں نے کہا کہ ہم سب سب کے ایمان والے ہیں. فرمایا کیا علامت ہے؟ کیا کہ ہمارے اندر 15 فصلتیں ہیں, ہمارے اندر 15 فصلتیں ہیں. اور واقعی انتہائی آسان بات ہے, آسان کام ہے, آسان دین ہے. اگر آج ہم میں سے ہر شخص یہ فیصلہ کر لے کہ مجھے اپنے اندر یہ 15 باتیں پیدا کرنی ہیں, صرف 15, لوگوں نے دین کو اتنا مشکل بنا دیا کہ جو دین پر ہے وہ سمجھتے ہیں چلنا مشکل ہے, جو کفر پر ہے وہ سمجھتے ہیں اسلام میں آنا مشکل ہے. اسلام کے پھیلنے کا سبب ہی یہی تھا کہ صحابہ نے امت کے اسلام عملی پیش کیا ہے. اب تو سارا اسلام قلم پر ہے, وہ مطالعے پر ہے, مشاہدے پر, قدم پر تو اسلام ہی نہیں. سارا اسلام مطالعے پر ہے یا قدم پر ہے؟ قدم پر اور مشاہدے پر اسلام کو پیش کرنے والا نہیں ہے. یعنی مطلب یہ ہے کہ اسلام کو لے کر پھرو, اسلام کو لے کر پھرو. اس کے علاوہ اسلام کے پھیلانے کا کوئی سنت طریقہ نہیں ہے. اسلام کو عملی قدر دے کر پھرو. اس کے علاوہ خدا کی قسم اسلام کو پھیلانے کا کوئی سنت طریقہ نہیں ہے. سارے طریقے رواجی ہیں, سارے طریقے رواجی ہیں. اسلام کو پھیلانے کا, اسلام کو لے کر پھرنے کے سوا کوئی طریقہ نہیں ہے, کوئی طریقہ نہیں ہے. اس وقت پیچھے طریقہ ہے, یہ سب رواجی طریقے ہیں اسلام کو پہنچانے کے. ورنہ صحابہ کے دور میں اسلام کو لے کر پھرنے کے سوا اسلام کو پھیلانے کا کوئی طریقہ نہیں تھا, کوئی طریقہ نہیں تھا. کوئی قلم نہیں, کوئی کتاب نہیں, کوئی اخبار نہیں, کوئی چینل نہیں, کچھ نہیں. خدا کی قسم کچھ نہیں تھا. سمجھتے تھے جب حق کو پھیلانے کے لیے باطل کا سہارا دیا جائے گا تو اس سے باطل چھوڑے گا, حق نہیں چھوڑے گا. عقلیں ختم ہو چکی ہے, سمجھتے ہیں کہ کسی بھی راستے سے دین کی اشاعت کر دی جائے تو اسلام پھیل جائے گا. ہر سمجھے تھے رواجی طریقوں سے معلومات پھیلے گی, اسلام نہیں پھیلے گا. اسلام تو مسلمان کے اسلام کا لے کر پھرنے سے ہی پھیلے گا. اس لیے کہ انسان کے علاوہ کوئی اللہ نے کوئی مخلوق بنا ہی نہیں ہے, انسان کے علاوہ کوئی مخلوق بنا ہی نہیں ہے اللہ نے, اور نہ آئندہ بنے گی. جو امت کو اخلاق پیش کر دے, صحیح معاملات پیش کر دے, جو امت کو صحیح حکومت کے کلیاں پیش کر دے, انسان کے علاوہ کوئی دوسرے قسم کوئی چیز ہے ہی نہیں, کوئی اللہ نے اس کو متبادل سے بنایا ہی نہیں ہے. یہ کیسے ممکن ہے کہ مسلمان کے اسلام کو لے کر پورے بغیر انسان بن جائے؟ یہ ممکن ہی نہیں ہے. یہ سارے طریقے, یہ رواجی طریقے ہیں جن سے رواج ترقی کرے گا, دین ترقی کبھی نہیں کرے گا. اسلام کی کا پھیلانا وہ تو مسلمان سے اسلام, اسلامی احکام, اسلامی اخلاق, اسلامی معاملات کو لے کر پھیلنا اسلام کے پھیلنے کا. اس لیے میرے دوست عزیزوں, ذرا عقل سمجھ کے کام لو, ذرا عقل سمجھ کے کام لو. آپ نے سوال کیا صاحب ہے تم کیا ہو, فوراً جواب ہم ایمان والے ہیں. کہ کیا علامت ہے؟ ہمارے اندر 15 حسبتیں ہیں. آپ نے 15 حسبتیں سن کر یہ نہیں فرمایا کہ دیندار ہو, ایماندار ہو, یہ نہیں فرمایا کہ اہلیا ہو, بلکہ حدیث میں ہے کہ آپ نے فرمایا 15 حسبتوں کی وجہ سے کئی تھے کہ سب کے سب نبی ہو جاتے. نبی, نبی کا مقام اتنا ہو جائے, نبی کا مقام بہت ہوتا ہے. اگر سارے ساری دنیا آپ کا سچے نبی بن جائے تو رجا آدمی نبی تک نہیں پہنچ سکتے. کیا فرمایا کہ قریب تھے کہ سب کے سب نبی ہو جاتے. فرمایا کیا خصلتیں ہیں آج کیا جماعت میں, سات آدمی کی جماعت تھی. آج کیا کہ ہمارے اندر 5 خصلتیں ہیں جن پر ہمارا ایمان ہے. ہم ایمان لائے اللہ پر, اس کے فرشتوں پر, اس کی کتابوں پر, اس کے رسولوں پر, اور آخر سن پر, اسے ہمارا ایمان ہے. اللہ پر ایمان لانے کا مطلب ہے کہ اللہ پر ایمان لانے کا مطلب یہ ہے کہ میں نے اس کو ایسا یقین کیا جیسے اس نے اپنے آپ کو بیان کیا, اور میں نے اس کے تمام احکامات عملی طور پر صرف اس کو راضی کرنے کے لیے قبول کر لیے ہیں. اس کو اللہ پر ایمان لانے کہتے ہیں. میں نے اللہ کو ایسا مان لیا ہے جیسے اس نے اپنے آپ کو بیان کیا ہے, اور میں نے عملی طور پر اس کے سارے احکامات قبول کر لیے ہیں. اس کو اللہ پر ایمان لانا کہتے ہیں. جو یہ نہیں کر رہا ہے وہ اللہ پر ایمان نہیں رکھتا ہے. یہ بھی بات ہے, سیدھی بات ہے. قبر کی جنہیں آسانی کا مطلب یہ نہیں ہے کہ میں دل سے نہ قبول کرتا ہوں. قبول کرنے کا مطلب یہ ہے کہ میں اپنے عمل سے اللہ کے حکم کو پورا کر کے دکھلاؤں گا کہ میں نے اللہ کے احکامات قبول کر لیے ہیں. پہلا جواب یہ تھا آمنت باللہ, کیا اللہ پر ایمان لائے. اس کے فرشتوں پر ایمان, کیا ہے مطلب کہ فرشتے اللہ کے نیک بندے ہیں, بس اتنی زیادہ نہیں. فرشتے اللہ کے نیک بندے ہیں, اتنی زیادہ نہیں ہے فرشتے. اور اس کی ایمان لائے اس کی کتابوں پر, کتاب پر ایمان. کیا مطلب کتاب پر ایمان لانے کا؟ کتاب پر ایمان لانے کا مطلب یہ ہے کہ میں نے قرآن کے حرام کو حرام سمجھ کر اس سے اپنے آپ کو بچایا ہوا ہے, اور اس کے حلال کو حلال جان کر اس پر اپنے آپ کو جمایا ہوا ہے. صرف اسے اسی کو ایمان لانا کہتے ہیں کتاب پر. یعنی ایمان لائے اس کی کتاب پر. مسلمان بیچارہ ابھی اس پر ہے کہ میں ایمان لایا ہوں اللہ کی کتاب پر, میں سمجھتا ہوں کہ وہ قرآن اللہ کی کتاب ہے. یہ تو غیر مسلم نہیں جانتے قرآن اللہ کی کتابیں, اور مشرکین مکہ تو اتنا زیادہ جانتے تھے کہ وہ تو کہتے تھے کہ یہ قرآن محمد پر کیوں نازل ہوا ہے, ہم پر کیوں نہیں نازل کیا گیا؟ طائف اور مکے کی کسی بستی کے کسی بڑے سردار پر نازل ہوتا, یہ آخری قرآن ہے, آخری رہی ہے آسمان جانے والی, یہ ان کو کیوں, اس یتیم کو کیوں دی گئی ہے؟ وہ تو حضرت کرتے تھے, جو حضرت کرتا تھا کتاب پر اللہ کی, وہ کتنا یقین کرتا ہوگا کہ اللہ کی کتاب ہے؟ کتاب پر ایمان لانا اس کو نہیں کہتے کہ قرآن اللہ کی, اللہ کی کتاب ہے, کہ قرآن پر ایمان لانا اس کو کہتے ہیں کہ میں نے قرآن کے حرام سمجھ کر اس کو اعتراف کر لیا ہے. اسی لیے ہوئی اکرم صلی اللہ علیہ وسلم نے, اسی لیے ہوئی اکرم صلی اللہ علیہ وسلم نے عقیبت کرنے والے سے فرمایا تھا کہ تم قرآن پر ایمان نہیں رکھتے ہو. غیبت ایسا حرام ہے جس کرنے والے کو آپ نے صاف فرما دیا کہ تم قرآن پر ایمان نہیں رکھتے, آپ صاف فرما رہے ہیں. غیبت کرنے والے فرمایا ما آمن بالقرآن الا محارما, وہ شخص قرآن پر ایمان نہیں لایا جس نے قرآن کے حرام کے حلال سمجھا ہے. میرے دوست کو ایک جواب انہوں نے یہ دیا, یعنی ایمان لائے اللہ پر, اس کے فرشتوں پر, اس کی کتابوں پر اور اس کے رسولوں پر, اور آخر کے دن پر اور تقدیر پر, اس پر ہمارا ایمان ہے. پانچ پر ہمارا عمل ہے. میرے محترم دوست کو بانجے بھائی, پرتیک جنس کی طرح علامت کے سنگے تھے, علامت تھا کوئی جنس پائے نا, ইমান আছে একটু ইমানের আলামতে লাগবে. ইমানের আলামত কি পাঁচ ভাই? ইমানের আলামত তাই যেমন নাকি হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, পাঁচ একজন ইমানদারের তুলনা করা হয়েছে একটা ঘোড়ার সঙ্গে, যে ঘোড়ার পায়ে রশি বাঁধা আছে এবং একটা কুটা আছে, কুটার সঙ্গে রশি বাঁধা, ঘোড়ার পায়ে রশি বাঁধা, তো ঘোড়া ভাত খাই দিয়েছে জমিনে, তো ভাত খাইতে গেছে অনেক দূর চলে যায়, তো চলে যাওয়ার পরে যখন তার রশিতে যখন টান পড়ে তো সে আবার ফিরা এই কুটার কাছেই আসে. ওই একজন ইমান মারা তার আলামত কি? ইমান আছে ওই যে দুনিয়ার জিন্দগিতে যখনই কোনো ঝটকা লাগে আর যখনই কোনো পরিস্থিতির শিকার হয় তখনই সে আল্লাহর দিকে ফিরে আসে, সে তার ইমানের দিকে ফিরে আসে, অন্যদিকে যায় না, দুনিয়ার লোকদের মতো অন্যদিকে সে যায় না, যে সে তার ইমানের দিকে ফিরে আসে, অর্থাৎ আল্লাহর উপরে ইমান রাখে তো আল্লাহর দিকে সে ফিরে আসে. যে কোনো পরিস্থিতি হয়, যে কোনো অবস্থা হয়, তো তার ইমানের পরিচয় হল এটা যে সে ওই পরিস্থিতির শিকার হয়ে আর সে তার ইমানের দিকে আসবে, সে তার আল্লাহ ছাড়ার দিকে আসবে. এমনিভাবে মেরে মহাতরাম দোষটা বুঝব, ওই যে ইমানের পরিচয় হল সুন্নতের অনুসরণ করা. ওই একটা মানুষ সে যতই বলুক যে আমি ইমানদার আমি মুসলমান, বলে যে তার ইমান ইসলামের পরিচয় হল এই যে সে পায়ের মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ সে আল্লাহ আল্লাহ রসুলের সুন্নতের অনুসারী. এরকম কখনোই হইতে পারে না যে সে তো আল্লাহ রসুলের সুন্নতের অনুসারী নয় কিন্তু সে মুসলমান. মেরে মহতরম দোস্তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি কথা বলছেন, বলে যে যতক্ষণ পর্যন্ত ইমান আনে, ইমান আনে নাই সে ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা সমস্ত মানুষ থেকে সব জিনিস থেকে আল্লাহ রসুলকে বেশি না ভালোবাসছে, অর্থাৎ যখন ওই সমস্ত জিনিসের তাকাদার সামনে আসছে তো ওইটার মোকাবেলা সে আল্লাহ রসুলকে অগ্রাধিকার দিচ্ছে. তো দুনিয়ার সমস্ত অবস্থার মধ্যে সে আল্লাহ রসুলের ইতাহাত করতেছে, অনুসরণ করতেছে, এবং মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে সে আল্লাহ রসুলের ইতাহাত করতেছে এবং সুন্নত দ্বারা সে সুসজ্জিত হইতেছে, সুন্নতের উপরে চলে না, সুন্নতকে ছেড়ে দিতেছে. তো মেরে মহতরম দোস্তা বুঝব, তারপরে সে নিজেকে মুসলমান ভাবতেছে. তো বলে যে এটা এরকমই যে যে ইসলামের এই হুকুম ভালো লাগে না, ওই হুকুম ভালো লাগে না, তো এটা ছেড়ে দিচ্ছে, ওইটা ছেড়ে দিতেছে, তারপরে সে নিজেকে মুসলমান করতেছে. একটা যে ফরজ হুকুম ছাড়তেছে, উনি বলেন যে ফরজ হুকুম ছাড়া মানে এটা তো মানুষকে ইমান থেকে খারিজ করে কুকুরের দিকে নিয়ে যায়, এবং কুকুর থেকে ইসলামের মধ্যে আসার জন্যই ফরজ হুকুম, ফরজ হুকুম তাকে বাধা পাতানো হয়, বলা হয় মানে এই এই এই আমল তোমার উপরে ফরজ করা হয়েছে, যদি তুমি এটা করো তাহলে তুমি মুসলমান একজন. আর যদি এটা ছাড়ো তোমার যে তোমার মধ্যে ইসলামের মধ্যে তোমার কোন অংশ নাই। তো একজন লোক কুফর থেকে যখন ইমান এবং ইসলামের দিকে আসে তো তাকে ফরজ হুকুম দেওয়া হয়। তো ফরজ হুকুম পালন করা এটা তো বলে যে কুফর থেকে ইমানের মধ্যে আসার না। একজন সেই ইমান বলা একজন ইসলাম মুসলমান তো তার পরিচয় কিসের দ্বারা? তার পরিচয় তো ইমান ইসলামের পরিচয় হল এই যে মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক সে জীবনের সর্বক্ষেত্রে সে রসুল্লাহ সাল্লাহ আলী রসুলের সুন্নতের অনুসারী, কোন সুন্নতকে ছাড়ে না, সুন্নতের অনুসারী। মনে করে যে সুন্নত ছাড়া কোনো অলি হইতে পারে না, বলে যে রেলায়তের একেবারে চূড়ান্তে যদি কেউ পৌঁছে থাকে তাহলে সে সুন্নতের অনুসারী হবে। সুন্নতকে ছেড়ে দিয়ে সে কখনোই ওলি রেলায়তের চূড়ান্তে পৌঁছতে পারে না, এবং সুন্নতকে ছেড়ে দিয়ে কেউ খেলাফতের চূড়ান্তে পৌঁছতে পারে না, এবং সুন্নতকে ছেড়ে দিয়ে সে মেয়ের মহাতাম দোস্তা বুর্গ সে ইসলামী মধ্যেই থাকতে পারে না। সুন্নতকে ছেড়ে দিলে সে কিসের মুসলমান হল? মুসলমান তো সে যে সুন্নতের অনুসারী হয়। এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জিন্দগি দেখলে দেখা যায় যে তারা তো সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী ছিলেন, সুন্নতের উপর চলতে ছিল। তাদের জিন্দগি সুন্নত সুন্নতের জিন্দগি ছিল, সুন্নত ছাড়া আর কিছুই তাদের জিন্দগিতে ছিল না। এই জন্য মেরে মহাতরাম দোস্তা বুঝল বলে যে ভাই ইমানের আলামত হল যে সে একজন মুসলমান, তার আলামত তার চিহ্ন হল তার পরিচয় হল এই যে সে মাথা থেকে পা পর্যন্ত মেরে মহাতরাম দোস্তা বুঝব রসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের সুন্নতের অনুসারী, সাহাবারা সুন্নতের অনুসারী ছিলেন, সুন্নতের খেলাফ খেলা মানে এটা তো ইসলাম, এটা তো মুসলমানের পরিচয় ছিল না সেই জমানায়, মানে সেই জমানায় তো সম্পূর্ণ ইসলামের ভিতরে ছিল, এই সুন্নতের অনুসরণের ভিতরে ছিল। আর মেরে মহাতরাম দোস্তা বুজুর্গ বলে যে দুনিয়াতে যে তারা ইসলামকে জিন্দা করছেন, বলে যে ইসলামকে জিন্দা করা বলে যে লেখনের মাধ্যমে অথবা দুনিয়ার রেওয়াজি তরিকা যেমন আজকাল আছে, বলে যে মানুষ কত রকম ইন্টারনেট ব্যবহার করে, কত যে চ্যানেল ব্যবহার করে, কত কিছু করে, আর খবরের কাগজ লেখে কত কিছু, এগুলি তো সব রেওয়াজি জিনিস। বলেন যে সব দুনিয়াতে বাতিল তরিকায় কখনোই জিন্দা হয় না, রেওয়াজি তরিকায় কখনোই জিন্দা হয় না, রেওয়াজি তরিকায় তো রেওয়াজি জিন্দা হয়, হক তো হক তরিকায় জিন্দা হবে। আর হক তরিকা কি? বলে যে মাথা থেকে পা পর্যন্ত রসুল্লাহ ইসলামের সুন্নতকে নিয়ে, ইসলামকে নিয়ে যখন মুসলমান চলবে আর মুসলমান দেশে দেশে পৌঁছে যাবে, যেখানে যেখানে যাবে সেখানে ইসলাম প্রচারিত হবে, ইসলাম জিন্দা হবে। আজ ইসলাম তো মুসলমানের মধ্যে নেই, আজ ইসলাম বলে যে কাগজের মধ্যে আছে, কিতাবের মধ্যে লেখা আছে। মেরে মহাতরাম দোস্তা বুজুর্গ যখন কেউ কিতাব মোতালা করে, কিতাব পড়ে, তো সে ইসলামের জ্ঞান হাসিল করে, সে মুসলমান হয়ে যায় না। এটা তো একটা অমুসলমানও ইহুদি খ্রিস্টানরাও এটা করতে পারে, যে কোনো লোক করতে পারে। তো তারা ইসলামের জ্ঞান অর্জন করতেছে, একটা হল ইসলামের জ্ঞান অর্জন করা, আরেকটা হল যে আপাদ মস্তক সে ইসলামকে নিয়ে ঘুরতেছে। উনি বলেন যে সাহাবাদের জমানায় ইসলাম প্রচারের আর কোন পদ্ধতি ছিলই, একটাই পদ্ধতি ছিল, সেটা হল যে মাথা থেকে পা পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ ইসলামের আনিত দিন এবং সুন্নতকে নয়া তারা দুনিয়ার কোনায় কোনায় ফিরতেছেন, যেখানে যাইতেছেন সেখানে ইসলাম প্রচারিত, ইসলাম প্রসার লাভ করতেছে। ইসলামকে দুনিয়াতে জিন্দা করা, দুনিয়াকে প্রসারিত করা এবং দুনিয়াতে ইসলামের প্রসার ঘটানো, বলে যে এটার পদ্ধতি একটাই, সেটা হল যে মাথা থেকে পা পর্যন্ত ইসলামকে নিয়ে নিছে, তো এই ইসলামকে নিয়ে আসে ফিরতেছে, দুনিয়ার কোনায় কোনায় ফিরতেছে, জায়গায় জায়গায় ফিরতেছে, যেখানে সে যাচ্ছে সেখানেই ইসলাম দুনিয়াতে জিন্দা হইতেছে। কিন্তু মেরে মহাতরাম দোস্তা বুজুর্গ আজ আমরা মনে করতেছি যে ইসলামকে জিন্দা করার জন্য আমি আমার লেখনের মাধ্যমে প্রচারের মাধ্যমে ইসলামকে জিন্দা করে দিব, তো এগুলি রেওয়াজি জিনিস আমাদের যে সমস্ত রেওয়াজের দ্বারা কখনোই দিন জিন্দা হয় না, হক জিন্দা হয় না, তাহলে যে রেওয়াজের দ্বারা রেওয়াজি রেওয়াজেরই প্রচলন হতে থাকে, হকের প্রচলন যে হককে সে দুনিয়াতে চালু করতে চাইতেছে, সে হকের প্রচলন ঘটবে হবে না, বলে যে যেটাকে সে মাধ্যম হিসেবে ব্যবহার করবে ওইটারই প্রচলন হতে থাকবে। সেই জন্য উনি বলেন যে একটাই তরিকা ছিল সাহাবাদের জমানায় দিনকে দুনিয়াতে জিন্দা করার, দিনকে দুনিয়াতে প্রচার করার, সেটা হল যে মাধ্যমকে পা পর্যন্ত দিন নিয়ে নিছে, ইসলাম নিয়ে নিছে, আর সুন্নত নিয়ে নিছে, রসুল্লাহ সাল্লাহ ছিলেন আপাত মাত্র সুন্নত, এই সুন্নতকে নিয়ে দুনিয়াতে ঘুরে বেড়াইতেছে, ফলে যে যেখানে যাইতেছে সেখানে ইসলাম জিন্দা হইতেছে, ওইখানে ইমান আসতেছে। তো এটাই ইমানের আলামত যে একজন মুসলমান, সে মুসলমান কি হিসাবে, ফলে যে মুসলমান এই হিসাবে যে সে মাথা থেকে পাবজিত রসুল্লাহ হিসেবে সুন্নতের অনুসারী। উনি বলেন যে ইমান ইসলাম, এখন তো সবাই আমরা মনে করতেছি যে আমি তো মুসলমান, আমি তো ইমান বাড়া, তো মানুষ মনে করে মুখ দিয়া বললেই বুঝি ইমান ইসলাম হয়ে যায়, আবার যে আমি তো যে রসুল্লাহ সাল্লাহ হিসেবের সুন্নতের সুন্নত বয়ান করি, তো সুন্নতের বয়ান করলেই বুঝি মুসলমান হয়ে যায়, বলে না মুসলমান তো তার জিন্দগিতে যখন রসুল্লাহ সাল্লাহ হিসেবে সুন্নত আসবে তখন সে মুসলমান হবে, সে সুন্নতের অনুসারী হবে। এই জন্য বলেন যে আসলে তো দুনিয়াতে কোনো বাচ্চা এরকম পয়দা হয় না যে বাচ্চা মুসলমান হইয়া পয়দা না হয়েছে, প্রত্যেক বাচ্চাই মুসলমান হইয়া পয়দা হয়, আল্লাহ তাআলা পয়দা করেন। একটা কাফেরের ঘরে যখন বাচ্চা পয়দা হয় ওই বাচ্চাও মুসলমান হয়েই পয়দা হয়, মুসলমানের ইসলামের উপরে তাকে পয়দা করা হয়েছে, কিন্তু তার পরিবেশ তাকে নাসারা বানাইতেছে, তাকে ইহুদি বানাইতেছে, তাকে মুশরিক বানাইতেছে, তার পরিবেশ। হাদিসের মধ্যে আছে যে প্রত্যেক বাচ্চাই ইসলাম ইমানের উপরে পয়দা হয় কিন্তু তার পরিবেশ তাকে বিভিন্ন পর্যায়ে কাউকে নাসারা বানাইতেছে, কাউকে ইহুদি বানাইতেছে, আর কাউকে মুশরিক বানাইতেছে, কাউকে অগ্নি উপাসক বানাইতেছে। তো মেরে মহাম দোস্তা বুজুর্গ, যখন এই ইসলামকে নিয়ে মানুষ ফিরে তখন এক পরিবেশ কায়েম হয়, ওই পরিবেশের মধ্যে মেরে মহাম দোস্তা বুজুর্গ মানুষকে যে আল্লাহ তালা সৃষ্টি করছিলেন ইসলামের উপরে, ওই ইসলামের উপরে সে টিকে থাকতে পারে, ওই পরিবেশ যখন তৈরি হয়, ওই পরিবেশকে তৈরি করার জন্য ইসলামকে নিয়ে সুন্নতকে নিয়ে জিন্দগিতে ধারণ করে, এ না যে জীবের মধ্যে নিয়ে। সেই জন্য মেরে মহাতরম দোষটা বুঝব এক আলামত হল এই যে মানুষ রসুল্লাহ সাল্লাহ হিসেবে সুন্নতের কতখানি অনুসারী, এটা দেখলে নিজেকে যাচাই করা যায় যে আমি কতখানি আল্লাহ রসুলের সুন্নতের অনুসারী, যেই পরিমাণ আমি সুন্নতের অনুসারী সেই হিসাবে আমি ইমানদার। মেরে মহাতরম দোষটা বুঝব ইমানের পরিচয় এটা। আজ মেরে মহতরম দোস্তা বুজুর্গ মুসলমান নিজের পরিচয় দিতেছে কি, বলে যে আমি ব্যবসায়ী, আর আমি কাঠমিস্ত্রি, আমি কৃষক, আমি চাকরিজীবী, বলে যে মুসলমানের এই পরিচয় সাহাবাদের জমানায় ছিল না। সাহাবাদের জমানায় তো মুসলমানের পরিচয় দুই ভাগেই ছিল, দুই রকমই ছিল, তৃতীয় কোনো নম্বর ছিল না। এখনো মহাজের যে ইসলামের জন্য ঘর ছাড়ছে, আরেকজন হল আনসার যে ওই মহাজের ভাইকে সব রকমের সহায়তা করতেছে, সাহায্য করতেছে দিনের উপরে, আর বলে যে তৃতীয় নম্বর আর মুনাফিক নয় রে কাফের, তৃতীয় নম্বর নাই মুসলমানের মধ্যে, তৃতীয় নম্বর নাই। তো মুসলমানের পরিচয় এইরকম পরিচয় সাহাবাদের জমানায় ছিল না, যে কেউ নিজেকে বারিস্টার বলে পরিচয় দেয়, কেউ নিজেকে মন্ত্রী বলে পরিচয় দেয়, কেউ নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেয়, কেউ কাউকে কোন পেশা করে সেই পেশা হিসাবে সে তার পরিচয় দেয়। ফলে সাহাবাদের জমানায় মুসলমানদের পরিচয় এটা কখনোই ছিল না, মুসলমানদের পরিচয় দুইটাই ছিল, হয় সে মহাজের আর না হলে সে আনসার। মেরে মহাজন দোষ তিন নম্বর কি বলে, তিন নম্বর হয় মুনাফিক আর নইলে কাফের। তিন নম্বর কোন নামই ছিল, দুই নম্বরই ছিল, দুইজনই দুই রকমই ছিল প্রথম। এই জন্য মেরে মহতরম দোষটা বুঝব বলে যে যখন মানুষ দিন কেনিয়া সুন্দর কেনিয়া মাথা থেকে পা পর্যন্ত সুন্দরকে সাজায়া সে যেদিকে ফিরবে সেদিকে ইসলাম জিন্দা হবে, সেদিকে ইসলাম ছড়াইতে থাকবে। আমার যে দিলের ভিতরে খালি যে ইমান, ইমান দিলের ভিতরে রয়েছে, আমি আমার ইমান আছে, বাইরে সে সুন্নতের খেলাফ চলতেছে। আমার যে সে আল্লাহ তাআলার ফরজ হুকুমকে নষ্ট করতেছে, তারপরে সে মনে করতেছে আমার ভিতরে ইমান আছে। আরে কুফর থেকে ইমানের মধ্যে আসার রাস্তাই তো হল আল্লাহ তাআলার ফরজ হুকুম। যখন ফরজ হুকুম ছাড়ে তখন সে ইমান থেকে বাইর হয়ে যায়, ইমানের ভিতরে কি করে থাকে। এই জন্য মেরে মহাতারাম দোস্তা বুঝব এক আলামত হলে এক পরিচয় হল ইমানের যে সে সুন্নতের অনুসারী, মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের অনুসারী সে। আর মেরে মহাতারাম দোস্তা বুঝব এমনি ভাবে সুন্নতের ইমানের পরিচয়, মানুষের ইমানের পরিচয় হল যে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি জামানায় এক জামাত আসতেছে, তোমার যে জামাতকে দেখা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন যে এরা ইমান গ্রহণ করে আসতেছে। তবুও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কারা, তোমরা কি? তারা পরিচয় দিতেছে আমরা ইমানদার। মানে তোমাদের ইমানের কি পরিচয়, কি আলামত? বলে যে পনেরোটা বিষয় আমাদের মধ্যে আছে, তো সেই হিসেবে আমরা আমাদেরকে মোমেন মনে করতেছি, ইমানদার মনে করতেছি। মেরে মহতরম দোস্ত তারা পনেরোটা বিষয় শুনাইছে, শোনানোর পরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন নাই, আরে বহু দুজার দরজার বলি দেখা যায়, এরকম অনেক বড় বুজুর্গ মনে হয় রসূল সাল্লাল্লাহু আলাইহি এরকম বলেন নাই, বরং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে কথাটা বলছেন সেটা হলো যে তাদের ভিতরে পনেরোটা বিষয় তাদের ভিতরে আছে, বলে যে এই পনেরোটা বিষয় তো তাদেরকে ওই মর্তবায় পৌঁছেছে যে যেন আরেকটু হইলে তারা নবী হয়ে যেত। অথচ দুনিয়া ভরা যদি আবু বকর সিদ্দিক দিয়ে দুনিয়া ভরে ফেলে তা একজন নবীর সমান হইতে পারে, নবীর দরজা সবার উপরে। দুনিয়া ভরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিয়া একজন নবীর সমান হওয়া যাবে। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি তাদের ওই পাঁচটা পনেরোটা বিষয় শুনে বুঝতেছেন এই কথা যে এরা তো নবী হওয়ার উপক্রম হয়ে গেছে, যেই সিফাত আর যেই গুণাবলী তাদের ভিতরে এই সমস্ত গুণাবলীর দ্বারা তো বলে যে একজন নবীর ভিতরে এই সমস্ত গুণাবলী থাকে, তো তারা তো নবী হওয়ার উপক্রম হয়ে গেছে। কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে তো কোনো নবী নেই, তারা নবী হয়ে গেছে, নবীর গুণাবলী তাদের ভিতরে, নবীদের মতো গুণাবলী তাদের ভিতরে। তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন যে কি সেই পনেরোটা বিষয় তোমাদের মধ্যে বলো দেখি। তো তারা প্রথম বলল যে আমরা পাঁচটা বিষয়ের উপরে ইমান আনছি, আল্লাহর উপরে ইমান আনছি, ফেরেশতার উপরে ইমান আনছি, কিতাবের উপরে ইমান আনছি, আল্লাহর রসূলের উপরে ইমান আনছি, আখিরাতের তকদীরের উপরে ইমান আনছি। তো বলে যে আল্লাহর উপরে ইমান আনার কি মানে, আল্লাহ তাআলা নিজেকে যেরকম বর্ণনা করছেন ওই রকম দিলের ভিতরে আল্লাহ সম্পর্কে ইয়াকিন পয়দা করা এবং আল্লাহ তাআলার সমস্ত হুকুমকে, আল্লাহ তাআলার সমস্ত হুকুমকে, আল্লাহ তাআলা যা হুকুম দিছেন এই সমস্ত হুকুমকে শুধুমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে ওই হুকুমকে পালন করা, এটার নাম হল আল্লাহর উপরে ইমান। এরা জানি আল্লাহ আছে, আল্লাহর উপরে ইমান বলে দিলাম মুখে, দিলের মধ্যে আমার ইমান আছে দেখা যায় না, বলে না আল্লাহর উপরে ইমান হইল যে আল্লাহ তাআলা নিজের বর্ণনা, আল্লাহ নিজের বর্ণনা যেরকম দিচ্ছেন ঠিক ওই রকম ভাবে আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহ তাআলার সমস্ত হুকুমকে শুধু আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে আমি পালন করি। উপরে ইমান, ফেরেশতার উপরে ইমানের কি অর্থ? মানে ফেরেশতার উপরে ইমানের অর্থ হল যে ফেরেশতারা আল্লাহ তাআলার নিকটতম নৈকট্য লাভকারী, নৈকট্য লাভকারী বান্দা, বাস এতে বেশি কিছুই ফেরেশতা কিছুই করতে পারে না। ফেরেশতার কোন অবস্থায় পরিবর্তন ঘটাতে পারে না, ফেরেশতার কোন ক্ষমতাই নাই, সব ক্ষমতা আল্লাহ তাআলার। ফেরেশতা আল্লাহ তাআলার নৈকট্য লাভকারী, আল্লাহর বান্দা এতে বেশি কিছু। মানুষে মনে করে ফেরেশতা জিনবুঝে এত কিছু করতে পারে, তো ফেরেশতা না জানি কি করতে পারে। তো ফেরেশতা কিছুই করতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। ফেরেশতা আল্লাহ তাআলার নৈকট্য লাভকারী, আল্লাহ তাআলার মখলুক এবং আল্লাহ তাআলার বান্দা, এদের ছাড়া এর চেয়ে বেশি আর কিছুই না। মেরা মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার কিতাবের উপরে ইমান আনা কি অর্থ? আল্লাহ তাআলার কিতাবের উপরে ইমান আনছি মানে এটা যে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন যে আল্লাহর কালাম, এটা আমি বিশ্বাস করি। বলে এই বিশ্বাস তো কাফেররাও করত, এরকম বিশ্বাস। তারা এই জন্যই বলত যে আল্লাহর কিতাব আখেরি কিতাব এত মহামূল্যবান জিনিস, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর কেন নাজিল হইল? তাই অথবা মক্কার সর্দার মধ্যে, সর্দারদের মধ্যে কারোর উপরে কেন নাজিল হইল না? মানে হুজুর সাল্লাহ সাল্লামের নাজের উপরে নাজের হওয়ায় তারা হিংসা করতেছে। হিংসা তো তখনই করে যখন এটাকে সে সত্যিই বুঝে যে এটা আল্লাহর কালাম, এটা একটা জিনিস, তখনই হিংসা পয়দা হয়। তো যখন এটা কোনো জিনিসই না, এটা কোনো মূল্যই তার কাছে নাই, তো তখন কোন তখন হিংসা পয়দা হয়। হিংসা পয়দা হয়ই হইল তখন যখন এটাকে মূল্য দেয়। তো তার সাথে দিনের ভিতরে এই কথা একদিন ছিল যে একথা তারাও জানত, তারাও এখানে বিশ্বাস করত যে এটা আল্লাহর কালাম কোরআন। সেই জন্য বলে যে আল্লাহর কালাম কোরআনের উপরে বিশ্বাস করার কি অর্থ? আল্লাহর কালাম কোরআনের উপরে বিশ্বাস করার অর্থ হল আল্লাহর কালাম যে জিনিসকে হালাল বলছে সেটাকে হালাল মনে করে ওইটার উপরে আমল করা, আর যেটাকে হারাম বলছে সেটাকে হারাম মনে করে, নিষেধ মনে করে সেটা থেকে বিরত থাকে। আল্লাহর কালাম গীবত করাকে, পরনিন্দা করাকে হারাম করে দিছে। তো যে পরনিন্দা করবে সে আল্লাহর হারাম করা হুকুম থেকে সে বিরত হয় না। একজন সাহাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে পরনিন্দা করতেছিলেন, গীবত করতেছিলেন, অন্যের দোষে শাস্তি করতেছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি কোরআনের উপরে ইমান আনে নাই যে কোরআনের হারাম করা জিনিসকে হালাল মনে করে, সে কোরআনের উপরে ইমান আনে নাই যে কোরআন যেটাকে হারাম করছে সেটাকে সে হালাল মনে করে করে, তো সে কখনো কোরআনের উপরে ইমান আনে নাই। সেই জন্য মেরে মহাজন দোষটা বুঝব, বলে যে কিতাবের উপরে ইমান আনা কি অর্থ? বলে কিতাবের উপরে ইমান আনার অর্থ হল যে আল্লাহর কিতাব যে জিনিসকে হালাল মনে বলছেন সেটাকে আমি হালাল হিসাবে জানবো, হালাল রূপে হিসাবে আমি ওটাকে গ্রহণ করব, আর যেটাকে আল্লাহর কিতাব হারাম বলছে সেটাকে আমি হারাম মনে করে পরিত্যাগ করব। যদি আমি ওটাকে পরিত্যাগ না করি তাহলে আমি আল্লাহর উপরে, আল্লাহর কিতাব রূপে ইমান আনি। সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর উপরে ইমান, ফেরেশতাদের উপরে ইমান, আল্লাহর কিতাবের উপরে ইমান, আল্লাহর রসুলদের উপরে ইমান, তো তারা পাঁচটা জিনিস বলছে, মানে এই পাঁচ জিনিসের উপরে আমাদের ইমান। পাঁচ রাতে আমার আমল হোক, পাঁচ রাতে আমার আমল হোক। সবচেয়ে পহলা কে আমি বাকি গবাহি দেতে হি আল্লাহ কে সিওয়া কোই ইবাদত কে লায়ক নেই। ক্যা মতলব হ্যায় ইসকা? اللہ کے سوا کوئی عبادت کے لائق نہیں, اس کا مطلب یہ ہے کہ اللہ کے سوا کوئی اطاعت کے لائق نہیں. اچھی طرح سنو کان کھول کے, اللہ کے سوا کوئی عبادت کے لائق نہیں, اس کا مطلب یہ ہے کہ اللہ کے سوا کوئی اطاعت کے لائق نہیں ہے. میرے بزرگ دوست عزیزو, عبادت اطاعت ایک چیز ہے, یہ نہیں ہو سکتا کہ عبادت اللہ کی ہو اطاعت اللہ کے غیر کی ہو. جس نے اللہ کے حکم کے خلاف اللہ کے غیر کی اطاعت کی اس نے اللہ کے غیر کو اپنا رب بنا دیا. بہت سخت بات ہے, بہت دھیان سننا. جس نے اللہ کے حکم کے خلاف اللہ کے غیر کی اطاعت کی اس نے اللہ کے غیر کو اپنا رب بنا دیا. عبادت اللہ کا حق ہے, اللہ کے غیر کی عبادت نہیں ہو سکتی. اطاعت عبادت ایک چیز ہے, اللہ کے غیر کی اطاعت اللہ کے حکم کے خلاف کبھی نہیں ہو سکتی. کیونکہ میں نے عرض کیا کہ جس نے اللہ کے غیر کی اطاعت کی اللہ کے حکم کے خلاف, جس نے اللہ کے غیر کی اطاعت کی اللہ کے حکم کے خلاف, اس نے اللہ کے غیر کی عبادت کی ہے اور اس نے اللہ کے غیر کو اپنا رب بنا دیا ہے. مسلمان سوچ ہی نہیں سکتا کہ میں اللہ کے غیر کو میں رب کیسے بنا سکتا ہوں اور میں کیا آج کروں. بنایا اس کا بنا ہوئے ہے. یہ کہتا ہے نا, سوچ ہی نہیں سکتا کہ میں اللہ کے غیر کو میں رب بناؤں, حالانکہ بنا ہوئے ہے. خدا کرم صلی اللہ علیہ وسلم نے صاف فرمایا ہے, جس نے اللہ کے حکم کے خلاف اللہ کے غیر کی اطاعت کی اس نے اللہ کے غیر کو اپنا رب بنا لیا. اللہ کے رب ماننے کا مطلب یہ ہے کہ آج اس کے خلاف کسی کی اطاعت نہیں ہے. کیونکہ حدیث میں آتا ہے کہ جو شخص ساری مخلوق کو ناراض کر کے اللہ کو راضی کر لے گا, اللہ اس کے ہمیشہ تو راضی ہو جائیں گے اور مخلوق کو راضی کر دیں گے. اور جو شخص ساری دنیا کی مخلوق کو راضی کرنے کے لیے اللہ کو ناراض کر لے, اللہ جس سے ناراض ہو جائیں گے ساری دنیا کی مخلوق کو ناراض کر دیں گے. کیونکہ اصل اللہ کے ہاتھ میں ہے. اس میں میرے دوست علی دو امت کی آپس کی محبتیں اور ساری دنیا سے نفروں کا ختم ہونا اور یہ فسادات اور مسلمانوں کے خون کے بہنے کا یہ ماحول ختم ہونا, یہ صرف اور صرف ایمان اور اعمال صالحہ پر ہے. ان الذين امنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. اللہ تعالیٰ ایمان اعمال صالحہ پر بے غرض محبت پیدا فرماتے ہیں. یہ جتنا کچھ ہو رہا ہے صرف اس لیے کہ ایمان اعمال صالحہ پر مجتمع نہیں ہے. میں ضرور بات کی ہے کہ اگر یہ اللہ کی اطاعت پر آ جائے تو ان کو سب سے پہلے امن ملے گا. اس لیے کہ امن ہے ان کے لیے جو اللہ پر ایسا ایمان لائے کہ اپنے ایمان میں شرک آمیزش نہ ہو. صرف شرک آمیزش کا مطلب یہ نہیں ہے کہ یہ بتوں کو بھی سجدہ کرتے ہوں, اللہ کو بھی سجدہ کرتے ہوں. نہیں, خدا کی قسم, آسان بات یہ ہے کہ اس کا مطلب یہ ہے کہ ان کے اخلاق, ان کے معاملات, ان کا معاشرہ غیروں سے مختلف ہو تو اللہ تعالیٰ ان کے درمیان محبتیں پیدا فرما دیں گے اور اللہ ان کو امن دیں گے. اللہ نے کیا فرمایا ہے, الذین آمنوا ولم يلبسوا ایمانهم بظلم. تو جو ایمان لائے اس طرح لا کر کہ غیروں کے طریقوں سے پوری طرح کٹ کر اپنے اندر انہوں نے اپنی امتیازی شان پیدا کر لی. اللہ رب العزت الحمدللہ سب کو ہوگا ہم کر رہا کتنا بڑا مجمع دعا دے گا. ٹھیک ہے, یہدیکم اللہ ویصلح بالکم. میں بہت بڑی بات عرض کر رہا, بہت بڑی بات, اللہ کا آپ کے دھیان میں سنو. ابھی تک ہم اس پر ہیں کہ بھائی اللہ جی کی عبادت کی جاتی ہے اور اللہ کا رب مانا ہوا ہے, حالانکہ مسلمان کا غیروں کے معاشرے غیروں کے طریقوں پر چلنا یہ اللہ کے غیر کو رب بنانے کے برابر ہے. دی بات یاد رکھو, کیونکہ عین حاصل جب اسلام لائے انہوں نے عرض کیا ہوا تھا صلی اللہ علیہ وسلم سے کہ رسول اللہ آپ پر ایمان آنے سے پہلے ہم اللہ ہی کا رب مانتے تھے, پھر اللہ نے کیوں فرمایا قرآن میں اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون اللہ, کہ انہوں نے اپنے احباب رحمان کو اللہ کے سوا اپنے رب بنایا ہوا تھا. ہم نے تو ان کو رب نہیں بنایا, وہ ہمارے علماء تو تھے, وہ ہمارے احباب مشائخ تو تھے, ہم نے ان کو مطلب کبھی نہیں بنایا. اللہ نے کیوں فرمایا یہ؟ آپ نے فرمایا کہ اے عزیز یہ بتلاؤ, جب تمہارے علماء حرام کو حلال کہتے تھے اور حلال کو حرام کہتے تھے تم ان کی بات مانتے تھے نہیں مانتے تھے؟ دادی نے آج کیا کہا یا رسول اللہ, ہم ان کی بات مانا کرتے تھے. آپ نے سنایا تب تو تم نے ان کو اللہ کے سوا اپنا رب بنا دیا تھا. اس لیے میں نے آج کیا کہ خوب اچھی طرح سمجھو اللہ کا ایمان ہے, اس کو بیٹھے. تو یہ انہوں نے آج کیا کہ ہم اللہ پر ایمان لائے ہیں اور نماز قائم کرتے ہیں, نماز قائم کرتے ہیں, یہ نہیں کہ نماز پڑھتے ہیں, پڑھتے تو ہمیں, ہم نماز قائم نہیں کرتے. اگر یہ امت تو کام کر لے, نماز قائم کرنے میں دو کام کر لے, ایک نماز کو امت میں رائج کر لے, ایک نماز کو درست کر لے, تو ساری زندگی کا کدھر سر کا مدار اس پر ہے. من اقام فقد اقام الدین, اگر نماز درست ہو جائے پوری زندگی درست ہو جائے. آسان رہتا ہے, بہت آسان رہتا ہے دیندار بننے کا. نماز کو درست کرنے سے آسان کوئی راستہ نہیں ہے, سب سے آسان راستہ دیندار بننے کا یہ ہے کہ یہ نماز قائم کر لے, کتنی قائم ہو جائے گا. کیونکہ کفر کا سبب نماز پڑھنا ہے اور کبائر میں پڑھنے کا سبب نماز پڑھنے والوں کا کبائر میں پڑھنا نماز گزارنے کی وجہ سے. اور صغائر کا صغائر کی رغبت, چھوٹے گناہوں کی رغبت صغائر گناہوں تک پہنچاتے ہیں, یہ نماز کی سنتیں اور مستحبات کو چھوڑنا ہے. جو نماز کی سنت اور مستحبات کا احترام نہیں کرے گا وہ صغائر میں پڑھے گا, جو واجبات کا احترام نہیں کرے گا وہ کبائر میں پڑے گا, جو فرائض کو چھوڑے گا وہ کفر کی طرف چلا جائے گا, کیونکہ نماز کا چھوڑنا کفر ہے. اس لیے میرے دوستو انہوں نے یہ کہا ہم نماز قائم کرتے ہیں یعنی درست کرتے ہیں اور ہم نماز رائج کرتے ہیں. دیکھو نماز کا قائم کرنے سے یہ نہیں ہے کہ میں نماز پڑھتا ہوں, نہیں بالکل نہیں, بالکل نہیں, بالکل نہیں. ایک آدمی کتنی بھی اچھی نماز پڑھے یہ نماز کا قائم کرنے والا نہیں ہے جب تک یہ پوری کوشش بات نہ کر لے کہ دنیا میں کوئی مسلمان بے نمازی نہ رہے. نماز کا قائم کرنا ربنا لیقیم الصلاۃ, نبی کی دعا یہ نہیں ہو سکتی کہ میری اللہ نماز قائم کرے, صرف نبی کی دعا یہی ہو سکتی ہے کہ اللہ جس کام کے لیے تو نے مجھے بھیجا ہے میری ذریعت سے تو وہ کام دے دیں. دعا ہے ربنا لیقیم الصلاۃ, اے اللہ مجھے وہ رات چاہیے جو نماز قائم کرے وہی نماز کو رائج بھی کرے. اس لیے مولوی عطا کا منصور یاد آیا اس پر, ہے فرماتے تھے اپنی ذات سے پورے دین پر چلنے والا دیندار تو ہو سکتا ہے, دین کا مددگار نہیں ہو سکتا. یہاں ابھی تک یہ سمجھتے ہیں کہ تبلیغ کا مقصد یہ ہے کہ ذاتی زندگی دین پر آ جائے, اگر ذاتی زندگی دین پر آ بھی گئی تو دینداری تو ہوا نا, دین کا مددگار تو نہ ہوا, اور اللہ کی مدد دین کے مددگار کے ساتھ ہے. یہ بات یاد رکھنا, دیندار کے نہیں, دین کے مددگار کے ساتھ اللہ کی مدد ہے. اتن سر اللہ عظیم سرکم مرین سن اللہ عمل سرو, اللہ اپنے دین کے مددگاروں کے مددگار ہیں. مجھے اثر منفوظ ہے, ایک شخص پورے دین پر چلتا ہے اس حساب سے, نماز بھی کرتا ہے, روزہ بھی رکھتا ہے, حج بھی کرتا ہے, زکات بھی دیتا ہے, سارے احکام پورے کرتا ہے, اللہ کو حکم توڑتا ہے, سب کچھ کر رہا ہے, لیکن وہ دعوت اللہ پر نہیں ہے, دوسروں کو دین اللہ کی کوشش میں نہیں ہے. یہ دیندار کہلایا جا سکتا ہے لیکن دین کا مددگار نہیں کہلایا جا سکتا, اور دین کا مددگار ہوگا تو اللہ کی مدد ساتھ ہوگی, یہ بھی اللہ کا دستور ہے. تو میں نے عرض کیا کہ نماز قائم کر لو بھی قائم ہو جائے گا, میں ناکام ہاتھ کا دکام رکھوں, نماز قائم کرنے میں سب سے پہلی شرط طہارت ہے. اور بالکل اسی کے ساتھ ساتھ میرے دوستو سمجھ لینا چاہیے کہ طہارت صرف ظاہری بدن کی نہیں ہے بلکہ بدن میں دوڑنے والا خون سوکھ سے غبن سے دھوکے سے یتیم کے مال سے پاک ہو یہ بھی ظاہری پاکی ہے. اس کے بعد اخلاص کی پوشاک پہنائی جاتی ہے. لوگ گندے خون کے ساتھ اس ناپاک خون کے ساتھ جو سود سے کما کر تیار کیا گیا ہے جس کے ایک قطرے کی جس کا ایک قطرے ایسا خون کے ایک قطرے کی جہنم کی آج زیادہ حقدار ہے. حدیث میں آتا ہے یہ خون کے ساتھ چاہتا ہے کہ نماز بھی پڑھوں روزہ بھی رکھوں حج بھی کروں زکات بھی دوں ذکر بھی کروں تلاوت بھی کروں. نہیں میرے دوست عزیزو ممکن نہیں ہے کہ بدن میں خون دوڑ رہا ہو سود کا اور اس کے اعضاء حرام سے بچ جائیں. یہ ممکن نہیں ہے. سب سے پہلے اپنے بدن کے خون کو پاک کرنا ہوگا حرام کمائی سے. یہ بھی علماء نے لکھا ہے ظاہری پاکی ہے. یہ بھی ظاہری پاکی ہے. اس لیے نماز کی طہارت کے لیے سب سے ضروری اور اہم معاملات کی لائن سے حکم بنانا پڑے گا تاکہ معاملات پاک ہو تو غذا پاک ہو, غذا پاک ہو تو خون پاک ہو, خون پاک ہو تو نماز قائم ہو, طہارت مکمل ہو. طہارت کو مکمل کرو. طہارت کو مکمل ہونا یہ نہیں ہے میں نے ہوٹل کر لیا میں نے وضو کر لیا. نہیں, بدن کا ظاہر پاک ہوا ہے, یہ بدن پاک نہیں ہوا. بلکہ حدیث میں تو بڑی سخت بڑی سخت بڑی سخت بات ہے. قرآن میں اللہ تعالیٰ نے سودی کاروبار کرنے والوں کو فرمایا ہے کہ اللہ اللہ کرے سودے جنگ کر رہے ہیں. حیرت کی بات ہے, حیرت کی بات ہے. اللہ سے جنگ بھی ہو رہی ہے, اللہ سے دعا بھی ہو رہی ہے. آپ کے اپنے پڑوسی اگر لڑائی ہو, آپ کے اپنے پڑوسی سے اگر لڑائی ہو تو آپ ایک نمک بھی اس کو مانگنا برداشت نہیں کر سکتے. ایک نمک نمک جو انتہائی معمولی سستی چیز ہے, نمک بھی آپ مانگنا گوارا نہیں کریں گے اگر آپ کی آپ کے پڑوسی کی دشمنی ہے اور لڑائی ہے. یہ نہیں میری عزت کے خلاف ہے کہ میری عزت دعائی نہیں کرے گی کہ میں پڑوسی سے نمک مانگوں گا. اس کی لڑائی ہے. اللہ سے جنگ کر رہے ہیں اور اللہ سے بڑی بڑی امیدیں ہیں. اللہ یہ کر دے, اللہ تو یہ کر دے, اللہ تو یہ کر دے, اللہ تو یہ کر دے. اور اللہ کا ایک جواب ہے, ایک جواب ہے, اللہ کا کل اجابا تیری دعا کان کو قبول کر لوں. تیرا کھانا حرام کا, پینا حرام کا, پہننا حرام کا. میرے دوست عزیزو اللہ نے کسی گناہ پر کسی گناہ پر کسی گناہ پر نہ زنا پر نہ چوری پر نہ شراب پر نہ جھوٹ پر نہ غیبت پر کسی گناہ کرنے والے کو یہ نہیں کہا کہ اللہ سے جنگ کر رہے ہیں سوائے اس کو کھانے والے کو. کہ اپنی ماں کے ساتھ 70 مرتبہ زنا کرنا آسان ہے سود کا ایک لقمہ کھانے سے. اس لیے میرے دوست عزیزو میں نے عرض کیا ہے کہ نماز ایسے بھی قائم ہوگی. نماز قائم کرنے کے لیے معاملات قائم کرو, معاملات درست کرو تاکہ بدن میں خون پاک ہو. اس پاک بدن سے اعضاء سے وہ اعمال ظاہر ہوں گے جو اللہ تک پہنچانے میں ذریعہ بنیں گے. کیونکہ نماز تو اس قابل ہو جو دین کو قائم کر دیں. نماز تو اس قابل جو ہوگی جو طہارت ہو, طہارت جو ہوگی جو معاملات کیا ہو. اس لیے میں نے عرض کیا کہ صحابہ کی جماعت نے کہا نماز قائم کرتے ہیں اور رمضان کے روزے رکھتے ہیں اور زکات دیتے ہیں, زکات ادا کرتے ہیں. ہم زکات ادا نہیں کرتے. میں کیا ایسے سمجھاؤں آپ کو, ادا کرنے والے بھی ادا نہیں کرتے, زکات ادا کرنے والے بھی ادا نہیں کرتے. میں یہ ایسا فرماتے تھے اگر مسلمان زکات ادا کر دے تو یہ زکات کی برکات کو برداشت نہیں کر سکتا. اتنی برکتیں ہیں زکات کی. اگر یہ زکات ادا کر دے تو یہ زکات کی برکات کو برداشت نہیں کر سکتا. اتنی برکتیں زکات کی ہیں. جی ہاں, زکات کو مستحق کو تلاش کر کے اس تک پہنچاؤ یہ زکات کا ادا کرنا ہے. تاجر کے ذمہ ہے, تو نے کمایا ہے, تو سیب کو طرح سر تک پہنچا. اگر تاجر تاجر کا حال یہ ہے کہ اس کو کمانے میں فرصت نہیں ہے, وہ زکات جو ہے دیتا ہے اور چاہتا ہے کہ یہ خیر کے کام میں خرچ ہو جائے. زکات مستحق کے لیے ہے, خیر کے کام کے لیے نہیں ہے. زکات مستحق کے لیے ہے, خیر کے کام کے لیے نہیں ہے. خیر کے لیے تو وہ کام ہے, وہ مال ہے جو تم نے زکات دے کر صاف کیا ہے. پاک مال سے مسجدیں بناؤ, پاک مال سے مدرسے چلاؤ, پاک مال سے بیوہ یتیموں پر خرچ کرو, پاک مال سے اپنی ضرورت پوری کرو, پاک مال سے لوگ آسنے پھرو. یہ مال کی بیماری کیوں پاس کیا گیا تھا؟ اور زکات تو یہ مال کا مین ہے, یہ صرف مستحق کے لیے مناسب ہے. اس لیے میرے دوست عزیزوں, زکات کی برکتیں زکات دینے والے نہیں دیکھ سکتے جب تک یہ مستحق کو اس طرح تلاش نہ کریں جس طرح جنگل میں ایک نمازی آدمی وضو کے لیے پانی تلاش کرتا ہے. جب تک اس طرح تلاش نہ کریں یہ زکات کی برکات نہیں دیکھ سکتے, ورنہ زکات کی بڑی برکتیں. یہ حق اللہ ہوگا وہی بھی سے زکات, یعنی اردو کا تو کوئی حد ہی نہیں ہے, کوئی حد ہی نہیں ہے. اللہ اتنا بڑا نہیں ہے. یہ سب غور کرنے کی چیزیں ہیں. زکات کا ادا کرنا کہاں رہ گیا؟ تاجر کو خود چاہیے, مالدار کو خود چاہیے کہ وہ زکات کو لے کر مستحق کو تلاش کرے. جس طرح ایک نمازی آدمی وضو کے لیے پانی تلاش کرتا ہے کہ مجھے نماز ادا کرنی ہے, کہ اس کو زکات ادا کرنی ہے. سارا کھیل الٹا ہو گیا, سارا کھیل الٹا ہو گیا. بچے کھیلتے ہیں نا آدمی, جو بھی سارے بچے چھٹ جاتے ہیں, ایک بچے سب کو تلاش کرتا ہے. بس صحابہ کے دور میں زکات دینے والے ایسے تو تلاش کرنے والے اور مستحقین چھپنے والے تھے. اس زمانے میں کام خیر الٹا ہو گیا ہے, مالدار چھپتے ہیں اور غربا تلاش کرتے ہیں. اس لیے اللہ نے زکات کی برکتیں اٹھا دی, ورنہ زکات کی برکتیں مستحقین کی دعائیں ہیں. زکات کی برکتیں مستحقین کی دعائیں ہیں. یہ زکات کا مال خیر کے کام میں خرچ کرتا ہے اور تاکہ ہوا مال اپنی خواہشات پر انصراف پر ضرورت زیادہ مکان کی تعمیر پر اور ضرورت سے زیادہ سواریوں پر اور ضرورت سے زیادہ شادیوں پر, یہ اس کے مال کے خرچ کرنے کا راستہ تھا. صحابہ نے واقعی انہیں تین کاموں مال خرچ نہیں کیا, نہ شادی پر, نہ مکان پر, نہ سواری پر. یہی تین چیزیں ایسی ہیں صحابہ کی جو سب سے سستی ہیں, سب سے سستی, اور مسلمان نے انہی تین پر مال خرچ کیا ہے. بدترین مال ہے اللہ کے نزدیک جو تعمیر پر خرچ کیا جائے. اس لیے میرے دوست عزیزو, جو مال پاک کرتے ہیں زکات دے کر اس کو خیر کی راہ میں خرچ کرو, اور جو زکات کا مال ہے اسے مستحقین پر خرچ کرو. پھر زکات کی برکت دیکھو, ورنہ خدا کی قسم اگر مسلمان صحیح طریقے سے زکات ادا کرے دنیا میں کوئی ننگا بھوکا نہیں رہ سکتا. ہم تو سب کا حصہ کھا رہے ہیں. صحابہ کرام اپنی ضرورت سے زیادہ مال کو اپنا حق نہیں سمجھتے تھے کہ میرا حق نہیں ہے. اسے میں نے عرض کیا کہ زکات ادا کرو. صحابہ نے آ کر کہا ہم زکات ادا کرتے ہیں اور رمضان کے روزے رکھتے ہیں اور بیت اللہ کا حج کرتے ہیں. یہ پانچ فصلتیں ہمارے اندر وہ ہیں جن پر ہمارا عمل ہے. پرتھم تو پانچٹا کتا بولتے جو ایمان سمپرک چل اور جو پہلے پانچٹا جنس کی چل وہ جو آمر سمپرکت چل ایسے جو ہمارا ساکھ دئی تو ساکھ دے ایک آمر یہ اللہ چھڑا کون معبود نہیں এবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নেই. কি অর্থ আল্লাহ ছাড়া এবাদতের উপযুক্ত নাই? আল্লাহ ছাড়া কেউ মানার উপযুক্ত নাই. যে যাকে মানে সে তার ইবাদত করে। এ তাআত আর ইবাদত একই জিনিস, যে যাকে মানে সে তার বন্দেগি করে। এরকম হয় না যে বন্দেগি করে একজনের আর সে মানে আর একজনকে, এটা হইতে পারে। যে যাকে মানে সে তারই ইবাদত করে, তারই বন্দেগি করে। এই জন্যই বলেন যে ভাই, যে যার ইতাআত করে, যে যাকে মানে সে তাকে রব স্বীকার করে। এদিকে আল্লাহর ইবাদত করতেছে, মনে করতেছে আল্লাহকে আমি রব মানি, আসলে আমি আল্লাহকে রব মানতেছি না, আমি যাকে মানতেছি তাকে রব মানতেছি। আমরা আমাদের জীবনে মসজিদে এসে নামাজ পড়তেছি আর মনে করতেছি আমি তো আল্লাহরই ইবাদত করি, আবার যে আমি আমার জীবনে সব কাজ শরীয়তের খেলাফ, আল্লাহ তাআলার হুকুমের খেলাফ, আমি আর কাউকে মানতেছি আর কারো হুকুম মানতেছি, তা আমি আল্লাহকে রব মানি নাই, যার হুকুম মানছি তাকে রব মানছি। যদি আমি নামাজ পড়ে আল্লাহ তাআলার ইবাদত করতেছি, তা আল্লাহ তাআলার ইবাদত নয় এটা, যে আল্লাহ তাআলার ইবাদত দিয়া আল্লাহকে আমি রব মানি নাই, বরং আমি তো যার কথাকে মানছি তাকে রব মানছি, আল্লাহকে রব মানি নাই। আল্লাহকে রব তো তাকেই মানছি যাকে আমি মানতেছি, আমি তাকেই রব স্বীকার করে নিছি, সে আমার রব যার কথাকে আমি মানতেছি। তা আমরা তো আমাদের জীবনে আল্লাহ তাআলা যেগুলি নিষেধ করছেন, শরীয়তে যেগুলি হারাম করে দিছে, এমন কাজও করতেছি আরেকজনের হুকুমে, অথবা আরেকজনকে খুশি করার জন্য, আরেকজনকে রাজি করার জন্য। তা আমি শরীয়তের খেলাফ তাকে মানতেছি, তা আমি তো আসলে রব তাকেই বানাইছি, আল্লাহকে রব বানাই। এই জন্যই হয়তো আজিজ হাসিম রাদিয়াল্লাহু তাআলা যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণের জন্য আসলেন, তখন তিনি প্রশ্ন করছিলেন, আমরা তো ইসলামের পূর্বেও আল্লাহকেই রব মানতাম, তারপরে আবার আল্লাহ তাআলা এই কথা কেন বললেন, ইত্তাখাযু আহবারাহুম ওরুবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ, যে তারা তাদের সন্ন্যাসী এবং তাদের আলিমদেরকে রব বানায় নিয়েছে, অথচ আমরা তো আল্লাহকেই রব জানতাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের আলেমরা যখন শরীয়তের খেলাফ, তোমাদের শরীয়তের খেলাফ কোনো জিনিস তারা বলত, তখন তোমরা সেটাকে মানতে কি মানতাম না, বলে হ্যাঁ তা তো মানতাম, বলে আল্লাহ তাআলার হুকুমের খেলাফ তোমাদের আলেমরা যখন শরীয়তের খেলাফ কোনো হুকুম বলছে সেটাকে তুমি মানছ, তাহলে তো তুমি ওই আলেমকে রব মানছ, তুমি তো আল্লাহকে রব মানো। আল্লাহকে রব মানলে তো আল্লাহকেই মানতাম, তুমি যাকে মানছো তাকে রব মানছো। আল্লাহ ওই কথাই বলছেন যে এরা তো তাদের আলেমদেরকে, তাদের সন্ন্যাসীদেরকে রব বানায় নিচ্ছে আল্লাহকে বাদ দিয়া, অর্থাৎ তাদের কথাকে মান্য করছে, তাদের কথাকে মানছে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অর্থাৎ আল্লাহই একমাত্র এবাদতের উপযুক্ত। তো আল্লাহকে এবাদতের উপযুক্ত আসলে সেই মানছে যে আল্লাহ তাআলার হুকুমকে মানছে, যে শুধু নামাজ পড়ছে, যে কোনো খুব জিকির করছে, আর যে খুব এরকম ভাবে অন্য কোনো এবাদত বন্দিগি করছে, আর সে তার ব্যক্তিগত জীবনে আর কাউকে মানছে, আর কারো হুকুম মানছে, যে হুকুম আল্লাহ তাআলা দেন নাই এমন হুকুমে আর কারো কথাকে মানছে, তাইলে সে তো আল্লাহকে রব মানে নাই, সে তো যার হুকুম মানছে তাকে সে রব মানছে। সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ইবাদত এবং ইতাআত, ইবাদত করা আর মানা এই দুইটা একই হইতে হবে, অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করি মানে আমি জীবনের সর্বক্ষেত্রে এক আল্লাহকেই মানি, আল্লাহর হুকুমকেই মানি, তাহলে আমি আল্লাহকে রব বানাই। আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিই, আল্লাহই আমার রব, যেহেতু আমি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমকেই মানি, কারো হুকুমকে মানি না। আর কেউ যখন আল্লাহর হুকুমের খেলাফ আমাকে কিছু বলে, আমি সেটাকে মানি না, আল্লাহ যেটা বলছে আমি সেটাই মানি, তাহলে আমি আল্লাহকে রব মানি। আমি নামাজ পড়লাম ঠিকই, আমি এবাদত বন্দেগি করলাম, কিন্তু আরেকদিকে বলে যে যেটা আল্লাহ নিষেধ করছেন এটা কেউ আমাকে হুকুম করছে, আমি তার কথাকে মানতেছি, তা আমি তো তাকে রব মানছি, আমি আল্লাহকে রব মানি। তো তারা একথা বললেন যে আমরা একথা সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া এবাদতের উপযুক্ত কেউ নাই, অর্থাৎ আমাদের রব আমাদের জীবনের সর্বক্ষেত্রে, আমরা একমাত্র আল্লাহকেই মানি আর কাউকে মানি না। আল্লাহর বিপরীতে আল্লাহর খেলাফ আর কারোর কথাকে আমরা মান্য করি না, আমরা এক আল্লাহকে মানি। তো এটা হল আল্লাহকে রব হিসাবে মানি। মেরে মহাতরম দোস্তা বুজুর্গ বলেন যে দ্বিতীয় জিনিস তারা বলল যে আমরা নামাজ কায়েম করি, তো নামাজ পড়া নয়, নামাজ কায়েম করি বলছে। ইব্রাহিম আলাইহিসসালামও নিজের সন্তানদের জন্য আল্লাহর কাছে এই দোয়াই করতেছে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ তারা যেন নামাজকে কায়েম করে। নামাজ কায়েম করা কাকে বলে? মানে নামাজ কায়েম করার মধ্যে দুইটা জিনিস, একটা হল নামাজ অন্যকে নামাজের উপরে আনা, এটার জন্য সর্বশক্তি ব্যয় করা, আরেকজনকে নামাজের উপরে আনা, আর হল নিজের নামাজকে সহি শুদ্ধ করা। উনি বলেন যে মানুষ তবলিগে যায়, নিজের নামাজ যদি শুদ্ধ করে ফেলে তাহলে সে নামাজকে কায়েম করে নাই। নামাজ কায়েম তো তখন হবে যখন নামাজকে দুনিয়াতে চালু করার জন্য অন্যকে সে নামাজের উপরে আনবে, তার নিজের নামাজ ঠিক হয়ে গেছে তো সে নামাজ কায়েম করে নাই। এই জন্য বলেন যে ভাই, যে অন্যকে দিনের উপরে আনছে সে হল দিনের সাহায্যকারী। একজন যদি ব্যক্তিগতভাবে দিনদার হয় তার জন্য আল্লাহ তাআলার কোন সাহায্যের ওয়াদা নাই, আল্লাহ সাহায্যের ওয়াদা হল যে দিনের নুসরত করবে, ভালো দিনের সাহায্য করবে, ভালো ইনতাসুল্লাহ ইয়ানসুরকুম ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুর, কি মানে আল্লাহ তাআলাকে যে সাহায্য করবে আল্লাহ তাকে সাহায্য করবে, আল্লাহ তোমার যদি আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করবো। আল্লাহর দিন দুনিয়াতে কায়েম করার জন্য সে যদি তার সর্বশক্তিকে ব্যয় করে, আপ্রাণ চেষ্টা করে, তাইলে সে আল্লাহর দিনে সাহায্যকারী হবে। বলে ঠিক এরকম ভাবে নামাজ, নিজের নামাজ সুন্দর হয়ে গেছে এটুকু যথেষ্ট নয়, নামাজ কায়েম করার মধ্যে এটাও জরুরি যে আমি অন্যকে নামাজি বানাবো, অন্যকে নামাজি বানাবো। তো অন্যকে নামাজি বানানো আর নিজের নামাজকে সহি শুদ্ধ করা, নিজের নামাজ সহি শুদ্ধ করার কি অর্থ? মানে নামাজ মানে যে নামাজের জন্য উজু করতে হয়, পাক হইতে হয়, শরীর পাক করতে হয়। তো বলে যে শরীর পাক কি? বলে যে একটা হলো পানি দিয়ে শরীর পাক করা, এটা যেমন জাহিরি শরীর পাক করা, বাহ্যিক শরীরকে পাক করা, মানে ঠিক এমনি ভাবে শরীরের ভিতরে যে রগরেখার মধ্যে যে রক্ত প্রবাহিত হইতেছে এই রক্তকে পাক করা, এটাও জাহিরি পাকের মধ্যেই সামিল, বাহ্যিক পাকের মধ্যে এটাও আছে যে তার শরীরে যে রক্ত প্রবাহিত হইতেছে এই রক্ত যেন পাক হয়। এই রক্ত পাক হবে কিরকম, না পাক হয় কিরকম? বলে যে সুদের মাল খাইছে, তো সুদের মাল কামাইছে, সুদের মাল খাইছে, সুদের কাপড় কিনছে, এমনি ভাবে এতিমের মাল খাইছে, চুরির মাল খেয়েছে, হারাম মাল খাইছে, তো ওইটা দিয়ে যে শরীরের ভিতরে রক্ত তৈরিছে ওই রক্ত তো হারাম রক্ত, ওইটা তো কোনো পাক রক্ত না। তো বলে যে হারাম মাল দিয়া যে খাদ্য খাইছে ওই খাদ্য দিয়া যে রক্ত শরীরে তৈরিছে, তো ওই রক্ত তো হইল শরীরের ভিতরে নাপাক রক্ত, তো সে সে বাহ্যিক ভাবে তো পানি দিয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সে পাখি হাসিল করল, কিন্তু তার শরীরের ভিতরে যে রক্ত প্রবাহিত হইতেছে সব রক্তগুলো হারাম রক্ত, না পাক রক্ত। তো সে অযোগ্যেরা আর পাক হইল কোথায়? ভিতরে তো তার রক্ত সব হারাম, এই জন্য তাকে সুদ থেকেও বাঁচতে হবে, সুদের কামাই থেকে বাঁচতে হবে, তার মহাসেবার তার কামাই রোজগার ঠিক করতে হবে। যতক্ষণ পর্যন্ত তার কামাই রোজগার ঠিক না হয়েছে ততক্ষণ তার নামাজও ঠিক হয়নি। বলেন যে ভাই, কোন গুণের উপরে আল্লাহ তাআলা কারোর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছেন এই কথা বলেন নাই, যে সুদের কারবার করে তার সঙ্গে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে, কোরআনের মধ্যে বলছে তার সঙ্গে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা। উনি বলেন যে ভাই, একদিকে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়েছে, আরেকদিকে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহর কাছে চাইতেছি। এটা কেমন দেওয়া হইল? ফলে আমি আমার প্রতিবেশীর সঙ্গে যদি ঝগড়া হয়, প্রতিবেশীর সঙ্গে যদি আমার শত্রুতা হয়, তো আমার মন কখনোই বলবে না যে আমি একটু লবণ হইলেও আমার প্রতিবেশীর কাছ থেকে নেই। প্রতিবেশীর কাছ থেকে তো লবণ যাই, লবণের মতো এমন একটা মামুলি জিনিস, সাধারণ জিনিস, এটা আমি আমার প্রতিবেশীর কাছ থেকে চাই, এটা কখনোই আমার দিন এটাকে চাইবে না, কখনো আমার গায়রত কখনোই আমাকে এই কথা এই কাজ করতে দিবে না যে আমি আমার প্রতিবেশীর কাছ থেকে লবণ চাই, যে প্রতিবেশীর সঙ্গে আমার ঝগড়া এবং শত্রুতা। তো মেরে মহতরম দোস্তা বুঝুক, আমি নামাজ পড়তেছি, দোয়া করতেছি, আল্লাহর কাছে চাইতেছি, অথচ আল্লাহ তাআলার সঙ্গে আমি আল্লাহর সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। তো যুদ্ধ কার সঙ্গে করে? শত্রুর সঙ্গেও করে, না মিত্রের সঙ্গে যুদ্ধ করে, বন্ধুর সঙ্গে যুদ্ধ করে? বন্ধুর সঙ্গে মিত্রের সঙ্গে যুদ্ধ হয় না, যুদ্ধ তো শত্রুর সঙ্গে হয়। তা আল্লাহর সঙ্গে এত শত্রুতা, তারপরে আবার আল্লাহর কাছে ইচ্ছা, এটা খাটলই, এটা তো একটা অখাটা জিনিস। আল্লাহর এবাদত করতেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, অথচ আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন। হাদিসের মধ্যে আসছে বলে যে সুদের একটা লোকমা মায়ের সঙ্গে 70 বার জেরা করার সময় কত জঘন্য জিনিস ভাবে বুঝে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব, বলে যে ভাই, আগে নিজের কামাইকে পাক করতে হবে। আমি ইয়েতিমের মা থেকে আমার যে কামাইকে পাক করি, আমি চুরি থেকে আমার মালকে পাক করি, সুদ থেকে আমার মালকে পাক করি, তো যখন এই পাক মাল হবে আর ওই পাক মাল দ্বারা খাদ্য হবে, ওই খাদ্য দ্বারা যে রক্ত তৈরি হবে, এই রক্ত পবিত্র রক্ত হবে, তো আমার জাহিরি পবিত্রতা হাসিল হবে। যেমন আমি অযুর দ্বারা জাহিরি পবিত্রতা হাসিল করলাম, শরীরের রক্তকে হালাল খাদ্যের দ্বারা আমি শরীরের রক্তকে আমি পবিত্র করলাম। মেরে মহতরম দোস্তা, হাদিসের মধ্যে আছে যে বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা কিভাবে তোর দোয়া কবুল করতাম, তোর খানা হারাম, তোর কাপড় হারাম, তোর সওয়ারি হারাম, তোর সবকিছুই হারাম, তা আমি কিভাবে তোর দোয়া কবুল করতাম, আল্লাহ তাআলা বলেন। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুঝুক, আল্লাহ তাআলার কাছে দোয়া তো করতেছি, যে নামাজও পড়তেছি, আল্লাহ তাআলার তো নামাজ শুদ্ধ করতেছি, শুদ্ধ করি নাই, অশুদ্ধ নামাজ করতেছি। শুদ্ধ নামাজের জন্য তো পবিত্রতা জরুরি, অপবিত্রতার সঙ্গে নামাজ হয় না। অথচ আমি নিজেকে অপবিত্র বানায় রাখছি, পবিত্রতা হাসিল করতেছি না, আর অপবিত্র অবস্থায় আমি নামাজ পড়তেছি, সেই নামাজ কি করে আল্লাহ তাআলার কাছে কবুল হবে? যে নামাজের দ্বারা জিন্দগি ঠিক হয়ে যেত, জিন্দগি সব কাজ ঠিক হয়ে যেত, ওই নামাজই আমার নষ্ট হয়ে গেছে, তো জিন্দগি সব কাজ কি করে ঠিক হবে, দিন আমার কি করে ঠিক হবে? হাদিসের মধ্যে আসছে যে দিন যে নামাজকে ঠিক করলো, নামাজকে কায়েম করলো, সে তার দিনকে ঠিক করলো, যে নামাজকে নষ্ট করলো, ছাড়লো, সে তার দিনকে বরবাদ করে দিবে। তুমি এর মহরম দোষটা বুঝো, দিনের যত আমলই আমার কাছে থাকুক না কেন, যদি আমার নামাজ ঠিক না হয়েছে ওই সমস্ত আমলও কিছুই না, ওগুলির কোন মূল্যই আল্লাহ তোমার কাছে নেই। দিনের মধ্যে এক নম্বর তো আমার নামাজ, তো নামাজকে কায়েম করতে হবে। ওনারা বলতেছেন যে আমরা নামাজকে কায়েম করি, নামাজকে কায়েম করার কি অর্থ, মানে নামাজকে কায়েম করার অর্থ হইল যে আমরা নিজে নামাজকে সহি শুদ্ধ ভাবে পড়ি, আরেকটা হইল যে অন্যকে নামাজের জন্য তৈরি করি, অন্যকেও নামাজের জন্য আমি নামাজই বানাই। বলে যে যখন এই দুই কাম হবে তখন হবে একামতে সালাত, নামাজকে কায়েম করা। সেই জন্য মেরে মহতরম দোস্ত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম জামাত হুজুরকে শুনাইলেন, বলে এক নম্বর আমল তো হলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিই, দুই নম্বরে আমরা নামাজকে কায়েম করি, আর তিন নম্বরে আমরা রোজা রাখি, আর চতুর্থ হলো আমরা যাকাত দেই, যাকাত আদায় করি। যাকাত আদায়ের কি অর্থ, বলে যে যে যাকাত দেয় সেও যাকাত আদায় করে না এই জমানায়, যে যাকাত দিতেছে সেও প্রকৃতভাবে প্রকৃতপক্ষে যাকাত আদায় করতেছে না। যাকাত আদায় কিভাবে করে, বলে যে যাকাত যাকাতের যে উপযুক্ত, যাকাত নেওয়ার উপযুক্ত, আমি ব্যবসা করছি, মাল কামাইছি, পয়সা কামাইছি, আমার উপরে যাকাত আসছে, আমার মালকে পাক করার জন্য এই যাকাত আমাকে দিতে হবে, তো কাজেই যাকাতের যাকাত নেওয়ার উপযুক্ত কে সেটা তালাশ করাও আমার দায়িত্ব। এই না যে আমি একখানে মাল রেখে দিলাম, ওখান থেকে যাকাতের লোকেরা লয়ে গেল। মেরে মহাজন দুর্গ বলেন যে বিষয়টা একেবারে উল্টা হয়ে গেছে, সাহাবাদের জমানার তুলনায় একেবারে উল্টা হয়ে গেছে। ছেলেরা যেমন লুকোচুরি খেলে না, একজনে পলায় সবাই মিলে তালাশ করে, মেরে মহাজন দোষ সাহাবাদের জমানায় যাকাতের বিষয়টা এরকমই ছিল, গরিবরা পলাইত আর ধনীরা তালাশ করত, যদি গরিবরা লইতে চায় না আর ধনীরা তাকে ঠোকায় যে কোথায় পাওয়া যায় আমার যাকাত আদায় করার জন্য। আর এই জমানায় মানে ধনীরা পলায় আর গরিবরা ঠোকায়, মামলা উল্টো হইল না, মেরে মহতরম দোস্তা বুঝব বিষয়টা একেবারে উল্টা হয়ে গেছে। সাহাবাদের জমানায় ছিল যে যাকাতের উপযুক্ত সে তো পালাইয়া বেড়াইতেছে, লুকাইয়া বেড়াইতেছে, যেন তারে যাকাত দেওয়ার জন্য ধনী লোকে ঠোকাইয়া না পায়, আর মেরে মহতরম দোস্ত ধনীরা ঠোকাইতেছে। আর এই জমানায় হইল বলে যে ধনীরা পলাইতেছে আর বলে যে গরিবরা খালি ঠোকাইতেছে যে যাকাত ওরা ধনী কই পাই, একেবারে উল্টা হয়ে গেছে। ওই জমানার লুকোচুরি খেলা একরকম ছিল, এই জমানার লুকোচুরি আরেক রকম। ওই জমানায় যাকাত দেওয়ার উপযুক্ত যে সে পলাইত আর ধনীরা ঠোকাইত, আর এই জমানার ধনীরা পলায় আর হইল গরিবরা ঠোকায়, একেবারে উল্টা হয়ে গেছে। এই জন্য মেরে মহাজন দোষটা বুঝলো বলেন যে যাকাত আদায় করা, যাকাত দেওয়া নয় যাকাত আদায় করা, যাকাত আদায় করার দায়িত্ব যার উপরে যাকাত ফরজ হয়েছে সে যাকাতকে আদায় করে। মানুষ মনে করে যাকাত দিয়া নেক কাম করি, আরে যাকাত দিয়া নেক কাম করবেন কি, যাকাত তো তার যাকাত খাওয়ার যে উপযুক্ত তাকে দিতে হবে, এটা তো আল্লাহর হুকুম, তাকে তো দিয়েই দিচ্ছেন, আর এই যাকাত দিয়া বাকি মালকে পাক করছেন, তাই পাক মাল দিয়া না নেক কাম করবেন, পাক মাল দিয়া নেক কাজ করতে হবে। যাকাত দিয়া তো আমার বাকি মালকে পাক করছি, এখন এই মাল দিয়ে আমি দুনিয়াতে যত নেক কাম আছে আল্লাহর রাস্তায় খরচ করা আছে, মসজিদ মাদ্রাসায় দিতেছি, আবার যেরকম ভাবে যত রকম নেক জায়গা আছে সব জায়গায় নেক আমল নেক আমল করতেছি পাক মাল দিয়ে, আর এখন হইল মানে যাকাত দিয়া মনে করে মানে নেক কাজ করছি, আর ভাই জাকাত তো ফরজ হুকুম, এটা জাকাত আপনাকে করতেই হবে, জাকাত যদি না দেন এটার জন্য সারা হবে, শাস্তি হবে। জাকাত তো দিতেই হবে, জাকাত ছাড়া তো কোনো উপায় নাই, জাকাত দেওয়ার কারণে বাকি মালটা পাক হবে, পবিত্র হবে, কারণ পবিত্র মাল দিয়ে আপনি নেক কাজ করেন। কিন্তু মেরো মহতরম দোস্তা বুঝবো যে আজ এই দিন না শেখার কারণে, দিন না জানার কারণে, দাওয়াত না হওয়ার কারণে, মেহনত না হওয়ার কারণে আজ দিন কাকে বলে এটাই ভুলে গেছি, আর দিনই বুঝছি বুঝি না। আমরা আমরা তো মনে করতেছি এখন জাকাত দিয়া যে মালটা পাক হয়েছে এই মালটা কোথায় খরচ করব, বলে এই মালটা খায়েশাদের মধ্যে খরচ করবো, বিবাহ সাদির মধ্যে খরচ করবো, উঁচা উঁচা দালান বালানোর মধ্যে খরচ করব, আর কিসের মধ্যে খরচ করব, বলে যে শহরের মধ্যে খরচ করব। অথচ সাহাবাদের জমানায় এই তিন তিন জায়গার খরচ অত্যন্ত সাধারণ, এটা কোনো তারা এটা এটাকে তারা কোনো মূল্যই দিতেন না, বলে খাওয়া যে খরচ করা লাগবে নিজের ঘর বাড়ির মধ্যে, সাধারণ ঘর বাড়ি যথেষ্ট, সবারই সাধারণই যথেষ্ট। বিবাহ সাদি বলে যে কারো খবরই নাই বিয়ে সাদি হয়ে গেছে, যে আবার যে বিয়ে সাদি হয়ে যেতেছে, কোনো খরচা নাই, কোনো আড়ম্বর নাই, কোনো সাজসজ্জা নাই, এখন তো বিয়ে সাদির মধ্যে খরচ, ওই পাক মালটা খরচ হবে কোথায়, বলে ওই খায়েশাদের মধ্যে খরচ হবে, বলে না এই পাক মালটা দিয়ে তো এখন নেক আমল করো, নেক জায়গায় খরচ করো, পবিত্র জায়গায় খরচ করো, নেকি কামাই করো, নেকি কামাই করো। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব, বলে যে জাকাত আদায় করা, বলে যে এটার দ্বারা আমার মালটা পাক হয়ে গেছে, যখন এখন মাল পাক হয়ে গেছে এই মাল দিয়ে আমি এখন নেকি কামাই করব, এবং এই মালকে আমি নেক জায়গায় খরচ করব। আবার যে জাকাত যার উপরে খরচ হয়েছে তার তো উচিত এরকম ভাবে জাকাতের জন্য মোস্তাহেক অর্থাৎ উপযুক্ত লোক তালাশ করা, তার দায়িত্বে এরকম দায়িত্ব যেরকম নাকি নামাজের জন্য বলে যে উজু করা জরুরি, এখন উজু করতে হলে পানির দরকার, একজন ময়দানের মধ্যে বলে যে উজুর জন্য পানি তালাশ করে, যেরকম উজুর জন্য পানি তালাশ করে, মানে ঠিক এরকম ভাবে জাকাত আদায় করার জন্য উপযুক্ত লোক তালাশ করবে। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে জাকাত আদায় করার অর্থ এই নয় মানে ভাই জাকাত রেখে দিলাম, আর বলে যে গরিবরা এসে খুঁজে খুঁজে আমাদের দেশ থেকে রয়ে গেল, আর আমরা মনে করলাম যে আমাদের জাকাত আদায় হয়ে গেছে, মানে না জাকাতের জন্য তো আমার দায়িত্ব যে আমি জাকাতের উপযুক্ত লোকদেরকে আমি তালাশ করে বেড়াই। উনি বলেন মহানাজি আসাব রহমতুল্লাহ আলী বলছেন কথা, জাকাতের বরকত এই পরিমাণ যে জাকাতের বরকতকে সহ্য করার ক্ষমতাই মানুষের নাই, যদি ঠিক মতন জাকাত আদায় করে এইটার যে বরকত আল্লাহ তারা রাখছেন বলে এই বরকতকে সহ্য করার ক্ষমতাই রাখে না মানুষ। আর মেরে মহতরম দোস্তা বুজুর্গ যদি এই জাকাত সঠিকভাবে আদায় হয়ে দিত তাহলে এই দুনিয়াতে কোন গরিব মিসকিন আর এরকম ভাবে অভাবী লোক দুনিয়াতে থাকত না, সবার জরুরত পুরো হয়ে যেত, সবাই অভাব দূর হয়ে যেত। আজ মুসলমান জাকাত আদায় করে না বলে সারা দুনিয়াতে অভাব, আর দুনিয়ার লোক না খেয়ে মরতেছে, তাদের কোন প্রয়োজন মিটতেছে না। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে জাকাতকে আদায় করতে হবে এরকম ভাবে যে আমি জাকাত নেওয়ার উপযুক্ত লোক তালাশ করা আমার দায়িত্বে, আমি তাদেরকে তালাশ করে করে দিব। তো যখন এইভাবে জাকাত আদায় হবে তো আমাদের বাকি মালের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বরকত দিয়ে দিবেন, বাকি মালের মধ্যে বরকত আসবে, এখন তো বরকতই নাই। এই জন্য বলে যে জাকাত আদায় করাও শুদ্ধ হইতেছে না, উনি তো বলতেছেন এই কথা যে যারা জাকাত দিতেছে মনে করে যে আমি জাকাত দেই, আসলে তারা জাকাত আদায়ই হয় না তাদের। তো জাকাত আদায় করার বিষয়টা হলো এরকমই যে জাকাত আদায় করার জন্য উপযুক্ত লোক তালাশ করে তোমার দায়িত্বে তুমি তাদের কাছে যাও এবং তুমি তাদেরকে খুঁজে খুঁজে বাইর করো, এই নয় যে তারা তোমাকে খুঁজে খুঁজে বের করব যে এই রোগের উপরে জাকাত ফরজ হয়েছে, এই রোগের কাছ থেকে জাকাত নিতে হবে। এই জন্য মেরা মহতরম দোস্তা বুজুর্গ তারা বলতেছেন এই কথা যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেই, নামাজ কায়েম করি, আবার যে এরকম ভাবে আমরা রোজা রাখি, জাকাত আদায় করি, আর বলে যে এরকম ভাবে যদি আমাদের কাছে মাল থেকে তো আমরা বাইতুল্লাহর হজ করি। তার বাতেন ওর কি উনকে অন্দর যে জমানে জাহিলিয়ত সে থি ওর এসি পাঁচ বাতে হ্যাঁ কে ও জমানে ইসলাম মে নেই মিলতি। ইয়ে ফরমায়া উনহোনে কি হামারে অন্দর সব্র হে, হামারে অন্দর শুক্র হে। সব্র কিসে কহতে হ্যায়? আল্লাহ কে হুকুম কো পুরা করনা হালাত কে মুকাবলে মে, اور اللہ کے احکام پر جمنا ہر قسم کی رکاوٹ کے آنے پر, اس کو صبر کہتے ہیں۔ اور شکر ہے ہمارے اندر, ایک حدیث میں آتا ہے کہ صبر اور شکر دونوں مل کر کامل ایمان ہے, آدھا ایمان صبر ہے آدھا ایمان شکر ہے۔ ہمارے اندر صبر ہے, ہمارے اندر شکر ہے۔ اور ایک صفت عجیب بیان کی انہوں نے کہ ہمارے اندر صفت یہ ہے کہ اگر ہمارے دشمن پر کوئی مصیبت آتی ہے تو ہم اس سے خوش نہیں ہوتے۔ میرے محترم دوست بزرگ عزیزو, بس مسلمان کو اسی صفت کی ضرورت ہے۔ آج ساری دنیا کے مسلمانوں کا جذبہ غیروں کے بارے میں صحابہ کے جذبے کے خلاف ہو گیا ہے۔ آج ساری دنیا کے مسلمانوں کا جذبہ غیروں کے بارے میں صحابہ کے جذبے کے خلاف ہو گیا ہے۔ صحابہ کرام کا ایک ہی جذبہ تھا کہ اللہ ان کو ہدایت دے دے, اللہ ان کو ہدایت دے دے۔ وہ ان کے مال, ان کے ملک, ان کے مناسب, ان کے اسباب, ان کی بادشاہتیں, ان کا تخت و تاج نہیں جاتے تھے۔ یہی وجہ تھی کہ اللہ تعالی نے ان کے تخت و تاج کرا کے ان کے پیروں میں ڈالا۔ یاد رکھو یہ بات, وہ مسلمان کبھی غالب نہیں آ سکتا باطل پر, وہ مسلمان کبھی باطل پر غالب نہیں آ سکتا جس مسلمان کے دل میں سوائے غیر کی ہدایت کے اور کوئی ان سے تمنا ہو۔ وہ مسلمان کبھی غیر پر غالب نہیں آ سکتا جس کے دل میں غیر کی ہدایت کے سوا کوئی اور تمنا غیروں سے ہو۔ میرے دوست عزیزو, مسلمانوں کے مغلوب ہونے کی کا سبب ہی یہی ہے کہ مسلمان کے دل سے غیر کی ہدایت کی تمنا اور طلب ختم ہو گئی۔ اگر یہ غیر چیزوں کے تعلیم ہیں تو یہ مغلوب ہو کر رہیں گے, اور اگر یہ غیر کی ہدایت کے تعلیم ہیں تو اللہ جدید ہدایت نہیں دیں گے۔ جنہیں ہدایت ہی نہیں ہوگی اللہ ایک قدر آپ سے ہٹا دیں گے۔ یہ اللہ تعالیٰ کا تقدیر ہے۔ اس لیے میرے دوست عزیزو, ہمارے دلوں میں غیروں کے لیے ہدایت کا وہ جذبہ ہو جو جذبہ صحابہ کے دلوں میں تھا۔ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم سے لے کر آپ کے صحابہ ایک ایک کو دعوت دینے میں تھک جاتے مشرکین کہتے کہ اے محمد, کیا تم اب تک آپ ہماری ہدایت سے مایوس نہیں ہے؟ آپ اتنا جاتے بار بار۔ میرے دوست عزیزو, ہمارا جذبہ غیروں کے بارے میں صحابہ کے جذبے سے بہت مختلف ہو چکا ہے۔ یہ مسلمانوں کی ذلت کے اور مسلمانوں کے مغلوب ہونے کا اصل بنیادی سبب ہے کہ اگر ہم غیروں سے ان کی دنیا کے تعلیم ہوں گے تو اللہ تعالیٰ ہماری مئی وغیرہ کے خلاف ہرگز نہیں کریں گے۔ اور اگر ہمارے دل کا جذبہ غیروں کے لیے وہ ہے جذبہ صحابہ کا تھا ان کی ہدایت کا, اللہ تعالیٰ ہم ان کی ہدایت کے ذریعہ بنائیں گے۔ اور جن کے مقدر میں ہدایت نہ ہوگی اللہ ایسی رکاوٹوں کے راستے سے ضرور ہٹائیں گے۔ ایک انہوں نے صفت یہ بیان کی کہ ہمارے اندر صبر ہے, ہمارے اندر شکر ہے, اور ہم کسی دشمن بنانے والی کو صفت سے خوش نہیں ہوتے۔ اور ایک صفت یہ ہے کہ ہم اللہ کے احکام پر جمنے والے ہیں۔ اور ایک صفت ہمارے اندر یہ ہے کہ اللہ کا جو بھی فیصلہ ہوتا ہے ہم اس کے ذریعے راضی رہتے ہیں۔ میرے دوست عزیزو, میں نے مختصر عرض کیا ہے کہ یہ 15 خصلتیں اگر واقعی اپنی حقیقت کے ساتھ ہمارے اندر آ جائیں تو دیندار نہیں, اولیاء نہیں, بلکہ حدیث میں آتا ہے قادرا یکونوا انبیاء, آج فقہا ہیں, دین کی سمجھ رکھنے والے ہیں, ادباء ہیں, اور قریب سے ہوتے ہیں کہ سب کے سب نبی ہو جاتے ہیں. اس لیے میرے بزرگ دوست عزیزو, یہ محنت اپنے آپ کو بدلنے کے لیے ہے, یہ ساری کوشش اپنے اندر اتفاق پیدا کرنے کے لیے ہے. یہ مذاکرے برائے مذاکرہ نہیں ہے, یہ مذاکرے برائے عمل ہیں. اب اپنی زندگی کو اس محنت کے ذریعے بدلیں, اور یہ اتفاق ہمیں کو پیدا کرنے کے لیے ہمیں دو کام کرنے ہوں گے, ایک دعوت ایک دعا. ایک دعوت کے ذریعے اپنے اندر اتفاق کی پیدا کرنے کے بعد دوسروں کو اتفاق کرانے کی کوشش کرنا, اور دعا کے ذریعے اندر اللہ تعالیٰ سے رو کر اپنے اندر اتفاق کو پیدا کرنا. اللہ کا دستور ہے, یہ اللہ کا دستور ہے, جو شخص اللہ کے بندوں کو اللہ سے جوڑتا ہے اللہ اس کا اپنا تعلق دوسروں سے پہلے عطا فرما دیتے ہیں. ہمیں اس کو یقین ہو, یقین ہو کہ اللہ رب العزت سے محض اپنے فضل و کرم سے اس زمانے میں ہمیں وہ نبی والا کام عطا فرما دیا ہے جس نے اللہ نے مغفرت ہدایت تزکیہ اور تربیت یقینی طور پر رکھے ہیں. اس راستے میں تزکیہ مغفرت ہدایت اور تربیت یقیناً ہے. امام مالک رحمۃ اللہ کا قول ہے, اس امت کے بعد والے سدھر نہیں سکتے جس کو مطلب غریب امت سے پہلے نہیں کیا ہے. میرے بزرگ دوست عزیزو, یہ محنت تربیت ہدایت مغفرت اور تزکیہ کا یقینی سبب ہے. اس لیے ہمیں اس یقین کے ساتھ اس محنت کو کرنا ہے. اگر ہم اس کو لے کر پھریں گے تو اللہ رب العزت اس راستے کے ذریعے ضرور ہدایت عطا فرمائیں. اللہ کا تاکید تو آتا ہے, اللہ نے فرما دیا والذین جاهدوا فینا لنهدینهم سبلنا, ہم اپنے راستے میں اپنے نہر ہدایت ضرور دیتے ہیں. اس لیے میرے بزرگ دوست عزیزو, ہمیں یقین بھی ہو کہ اللہ نے ماحول اور یقین کی تبدیلی دعوت میں رکھی ہے. آپ غور کریں, صبح دعوت دینے گئے نمام جہد اپنی قوم کو, نمام صالح رضی اللہ عنہ, صبح سے شام تک لوگ نمازیں پڑھنے لگے, مسجدیں بننے لگی, کلمہ پڑھ لیا, اسلام داخل ہو گئے, اذانیں ہونے لگی, صبح سے شام تک کی تاریخ جاری ہے. دماغ اپنے قوم کو دعوت دینے گئے, دینے کا تاریخ ظاہر ہے. تو خود نے حضرت رضی اللہ عنہ اپنی قوم کو دعوت دے کر 80 خاندانوں کے اسلام لانے کے ذریعے آ بنے. نبی اکرم صلی اللہ علیہ وسلم نے ہر صحابی کو داعی بنایا تھا جو اسلام میں داخل ہوتا تھا, اس کا کام سب سے پہلے جا کر اپنے قوم کو دعوت دینا ہوتا تھا. میرے بزرگ دوست عزیزو, امت کے اقتدار کا سبب ہی دعوت کا چھوٹ جانا ہے. آج سارا مجمع یہ عزم کر لے اور یہ نیت کر لے, اور اب تک کی کوتاہی پر اللہ استغفار بھی کرے, اللہ تعالیٰ استغفار کر آگے کی راہ کھول دیتے ہیں اور کسی کوتاہی سے درگزر فرما دیتے ہیں. سارا مجمع اس کا عزم کر لے کہ اس کام کا مقصد بنا کر کریں گے. میرے دوست عزیزو, اللہ نے اس راستے میں یقیناً تزکیہ رکھا ہے. آپ اندازہ کریں, ایک آدمی نے 99 قبول کیے, پھر توبہ کا خیال آیا, اپنے آپ کو بدلنے کا خیال آیا, اللہ کے لیے رجوع کرنے کا خیال آیا, ایک راہب کے پاس گئے, جا کے اس سے کہا حلی من توبتی, کیا میری توبہ قبول ہو سکتی ہے؟ اس راہب نے کہا تمہاری توبہ قبول نہیں ہو سکتی, تم نے 99 قتل کیے ہیں. اس قاتل نے اس راہب کو بھی قتل کر دیا. دیکھو اجازہ کر کیوں, جو مخلوق میں پھرے گا, جو مخلوق کے درمیان دعوت کے لے کر پھرے گا, اس کے اندر تو امت کی اصلاح اور ہدایت کی امید بڑھے گی, اور جو عزلت اور خلوت اختیار کر لے گا وہ امت کی ہدایت اور اصلاح سے مایوس ہو جائے گا. راہی اسے کہتے ہیں جو مخلوق سے بچ کر خالق سے عبادت کرے, اس کو راہی کہتے ہیں. اس کا میرا عبادیت نہیں ہے. آپ نے فرمایا میری امت کی عبادیت اللہ کے دین کی محنت ہے, میری امت کی عبادیت اللہ کے دین کی محنت ہے. ہر امت کی اگر عبادیت ہوتی ہے, میری امت کی عبادیت اللہ کے دین کی محنت ہے. آپ نے یہ فرمایا, اس قاتل نے راہب کو قتل کر دیا. کیوں کہ یہ راہب اس 99 قتل کرنے والے کو اللہ کی رحمت سے مایوس کر رہا تھا کہ اللہ بھی معاف نہیں کریں گے, اس نے صرف قتل کر دیا. تو قتل ہو گئے, خیال آیا کہ نہیں غلط کیا ہے, توبہ کرنی چاہیے. توبہ کے لیے پھر تلاش سے نکلا ایک عالم کی, ایک عالم سے ملاقات ہوئی. عالم سے کہا حلی من توبتی, کیا نہیں تو وہ قبول ہو سکتی ہے؟ سنو غور سے بہت. عالم نے یہ نہیں کہا کہ تمہیں توبہ کی تمہارے طلب ہے, اپنے عمل پر ندامت ہے اور استغفار ہے, آئندہ نہ کرنے کا تمہارا ارادہ ہے, جاؤ اللہ معاف کر دیں گے. میں حیران تھا کہ سارے علماء نے صرف یہی تین شرطیں لکھی ہیں توبہ کی, حالانکہ یہ ساری شرطیں بھی روایت سے ہی مستمدت ہیں, روایت سے نکالی گئی ہیں. آج نے یہ نہیں کہا کہ جاؤ اللہ معاف کر دیں گے, تم آئندہ نے دعوت دی ہے, توبہ بھی کر رہے ہو, آئندہ نہ کرنے کا ارادہ بھی ہے, جاؤ اللہ معاف کر دیں گے. سب یہی بیان کرتے ہیں, بھائی یہ تین شرطیں ہیں توبہ کی. عالم نے کہا اگر توبہ چاہتے ہو اپنی بستی چھوڑ کر نکل جاؤ اور بڑا بڑا بستی میں جاؤ. یاد رکھو یہ بات, اللہ کے راستے کی نقل و حرکت توبہ کی تکمیل کا اور مغفرت کا اور گناہوں کی معافی کا اور گناہوں کے پاکی کا سبب ہے. یقینی بات ہے, یقینی بات ہے. عالم نے کہا توبہ چاہتے ہو اپنی بستی چھوڑ کر نکلو, بڑا بڑا بستی میں جاؤ. رخ بھی دے کر دیا. یہ سو لوگوں کا قابل یہ نکلا بستی سے اور زندگی میں ختم ہو گیا. عذاب کے فرشتے آگے لے جانے کے لیے یہ سو قدم کیے ہیں. اللہ رب العزت نے اپنے راستے میں نکلنے والے کے لیے اس زمین سے کہا تو کھول گیا جہاں سے نکلا تھا, اس زمین سے کہا تو سمٹ گیا جہاں جا رہا تھا, اور سنایا فرشتوں سے اب کرو نپائی زمین کی, زمین کی نپائی کروائی. یہ مرنے والا اللہ کے راستے میں نکلنے والا یہ اپنی بستی, یہ اپنی بستی سے دور ہو گیا اور اسلام کی بستی کے قریب ہو گیا, جہاں جا رہا ہے وہاں سے قریب ہو گیا. اللہ نے فیصلہ فرما دیا کہ اس طرح میں سفید سے لے جانا. اس کام اس نقل حرکت میں اتنی تیز رفتاری سے اللہ کا قرب حاصل ہوتا ہے, بشرط یہ کہ ہماری طبیعتوں پر دعوت کا غلبہ ہو. ہمیں تو کام سے تنظیم بنایا ہوا ہے. یہ میرے دفتر کا وقت ہے, یہ میرے ڈھائی گھنٹے کی ملاقاتوں کا وقت ہے, یہ میری دکان کا وقت ہے, یہ میرے کارخانے کا وقت ہے. سب نے کام کا تنظیم بنایا ہوا ہے, سب نے جتنے پرانے نئے سب نے. وہ جائز نہیں ہوتا جو دکان کرے اور ڈھائی گھنٹے کا دعوت کا کام کرے, وہ جائز نہیں ہو سکتا, وہ جائز ہو نہیں سکتا. جائز وہ ہوتا ہے جس کے سونے جاگنے کھانے پینے کاروبار اور ہر حال میں اس کے اوپر امت کی ہدایت اور فکر کا غم سوار رہے, وہ دائی ہوتا ہے, وہ دائی ہوتا ہے. یہ کوئی دائی نہیں ہے. یہ وقت میرے کھانے کا ہے, یہ وقت میرے سونے کا ہے, یہ وقت میرے کاروبار کا ہے, یہ وقت میری طبیعت کا ہے. یہ تنظیموں کا مزاج ہوتا ہے, یہ تنظیموں کا کہ دعوت کا پروگرام بنا کے کیا جائے. یہ دعوت کا مزاج نہیں ہے. دعوت تو ہر حال میں غالب رہتی ہے. دعائی پر کوئی ایسا وقت آ نہیں سکتا جس میں یہ دعوت نہ دے سکے. دعائی پر کوئی ایسا وقت آ نہیں سکتا جس میں یہ دعوت دینے کا مکلف نہ رہے. دیکھو تو صحیح, رومیوں کو دعوت دی, انہوں نے اسلام کو انکار کر دیا, جزیہ پیش کیا کہ جزیہ دینے سے انکار کر دیا, مقابلے پر آ گئے. بہت سمجھایا سمجھتا رہو کہ نہیں ہم لڑیں گے, ہم زیادہ ہے تم کم ہو, ہم غالب آ جائیں گے. صاحب جانتے تھے کہ ہمارا مقابلہ کبھی بھی کثرت سے یا کسی قوت سے نہیں ہوتا, ہمارا مقابلے کی بنیاد دین ہے. رومی مقابلے پر آ گئے, ایک طرف روم کی فوج ہتھیاروں سے بھیج, ایک طرف صحابہ وہ عدد میں بھی زیادہ, ہتھیاروں میں بھی زیادہ, قوت میں بھی زیادہ, لیکن یہ بات یاد رکھنا کوئی موقع ایسا نہیں ہے جہاں دعوت نہ دی جا سکے. کوئی موقع ایسا نہیں. ادھر درجہ روم کی فوج کا سپہ سالار اور ادھر خالد بن ولید مقابلہ تیار, یعنی ہم جنگ کریں گے. اب خالد نے کہا کہ اے جرجا میں تم سے کچھ بات کرنا چاہتا ہوں. انہوں نے تو فوج تیار کی, اشارہ کر کے حملہ کرنے بخاری رضی اللہ تعالیٰ نے درجاتوں میدان جنگ میں دعوت دی, میدان جنگ میں دعوت دی. یہ نہیں کیا دعوت ہے ختم ہو گیا اب قتال ہوگا, نہیں, ہم تک بھی جاتے ہیں. ہر مسلمان کا جذبہ یہ ہو کہ ساری انسانیت جہنم سے بچ جائے. وہ مسلمان رونے کے قابل ہے, رو لے جائے مسلمانوں پر جن کا جذبہ اگر ہو کہ ہلاکت کا ہو, ان مسلمانوں کے جذبہ رونا چاہیے. یہ جذبہ ناپاک جذبہ ہے, گندہ جذبہ ہے. اس جذبے کے ساتھ اللہ کی مدد نہیں ہے. ہر مسلمان کا جذبہ یہ ہو کہ ساری انسانیت جہنم سے بچ جائے, ساری انسان جائے کرا جائے, یہ جذبہ ہونا چاہیے. مسلمان صحابہ کے جذبے سے کوسوں دور چلا گیا, میلوں دور چلا گیا, وہ جذبہ ہی نہیں ہے جس میں صحابہ کا. زیر اگر آفت آتی ہے مسلمان خوش ہوتے ہیں, یہ آفت نہیں آئی, یہ جہنم میں گئے. اللہ کی مخلوق کتنے ہم میں رہتے ہیں جو راتوں کو روتے ہیں حکومت کی ہدایت کے لیے, اپنے کاروبار کو روئے گا, دفتر کو روئے گا, قرضے کو روئے گا, اپنی ہر چیز کو روئے گا. اللہ کی مخلوق کو رونے والا نہیں دے. ایسے مسلمانوں کی مدد اللہ غیروں کے خلاف کبھی نہیں کیا کرتے, کبھی نہیں کیا کرتے, کبھی نہیں کیا کرتے. جیتے چاہے ہتھیار بنا لو, اللہ مدد کریں گے نہیں. اللہ تعالیٰ کی مدد کا ضابطہ ہے. اگر تم انسانی ہدایت چاہتے ہو تو پھر میں تمہارا ہوں. جنہیں ہدایت دینی ہوگی میں تمہیں ہدایت دے کر تمہیں انکار کر دوں گا, جنہیں ہدایت دینی ہوگی میں انہیں تمہارا راستہ ہٹا دوں گا. یہ اللہ کی تقدیر ہے. ہم سب کی طبیعتیں جو ہیں وہ دفتری کام کی ہیں, سب کی طبیعت دفتری کام کی ہے. میرا دفتر کا وقت ہے, وہ دائی ہو نہیں سکتا جس پر میدان جنگ میں بھی دعوت دے رہے ہو خالی کہ جرجا متر سے بات کرنا چاہتا ہوں. جرجا آگے اتنا قریب آ گئے کہ جرجا کا گھوڑا اور خالی کے گھوڑے کی دونوں کی گردنیں ایسے مل گئی. خالد نے کہ جرجا ہم تو چاہتے ہیں تم جہنم سے بچ جاؤ, اسلام لے آؤ. اللہ اکبر, جرا جانے نہیں اسلام قبول کر لیا, وہ اسلام قبول کر لیا. اور خالد نے فوراً حضرت خیمے سے مشکیزہ لے کے پانی بہایا اس کے اوپر, غسل کیا, اسلام میں داخل ہوا. دو رکعت نماز پڑھ رہے ہیں اسلام میں داخل ہونے کی, فوراً انتظار میں کر اب کیا ہوتا ہے. میں تو مجھے حرض کرنا تھا کہ صحابہ ہر حال میں دعوت دیتے تھے. مجھے اکرم صلی اللہ علیہ وسلم حکم دین کے سال کو دعوت دے رہے. ایک میں نے دیکھا آپ تھک گئے بات کرتے کرتے کرتے کرتے, اور حکم دین کے سال انکار کرے اسلام سے. نہیں, ایک میں نے کہا آپ کا رحم کھا کے اپنے آپ کو تھکا رہے, اسی لیے یہ اسلام کبھی نہیں لائے گا, اس کے مقدم اسلام لانا ہی نہیں. آپ زیادہ دیے میں اس کا قدر کروں تاکہ یہ اپنے ٹھکانے پہ جائے جانے میں. حکم فرماتے ہیں کہ میں نے تو ہوئے اکرم صلی اللہ علیہ وسلم کی تکان کو دیکھ کر طرف کھا کے یہ کہا تھا, آپ نے میری طرف میرے اٹھا کر نہیں دیکھا. فرماتے ہیں بس مجھ پر خوف جاری ہو گیا کہ میں نے یہ کیا کیا. آپ حکم بن کسان کو دعوت دیتے رہے دعوت دیتے رہے, یہاں تک کہ حکم بن کسان اسلام لے آئے. آج میں کہے عمر اگر میں تیری بات مان لیتا تو یہ حکم بن کسان جہنم میں جاتا, اللہ نے اس کو جہنم سے بچا لیا. ابھی ہمیں اندازہ نہیں ہے کہ ایک مسلمان کی اللہ کے یہاں کیا قیمت ہے. وہاں جیسا قیمت ہے مسلمان کو, ہر مسلمان کو کیسے بھی ہو اس کو عظمت کی نگاہ سے جو ہے کہ مشق کیا کرو. کیونکہ حدیث میں آتا ہے کہ ایک مسلمان کا مقام بیت اللہ سے اونچا ہے, ایک مسلمان کا درجہ بیت اللہ سے اونچا ہے. جب ایک مسلمان کا مقام اتنا اونچا ہے, ایک مسلمان کا مقام اتنا اونچا ہے تو پھر اندازہ کرو کہ اللہ رب العزت کے یہاں اس مسلمان کو کیا ملے گا جس مسلمان کو اللہ سے دور دے. میرے دوست عزیزو ہر وقت دعوت دیا کرو, ہر حال میں دعوت دیا کرو, مصر اسلام جیل میں دعوت دے رہے, ہر جگہ دفعہ لگی ہوئی ہے, جیل میں ہے, رہائی کی کوئی شکل نہیں ہے, لیکن مصر اسلام وہاں بھی خاص رہنے والوں کو پہلے دعوت دے رہے. ٹھیک ہے میرے دوست عزیزوں, ارادے کرو, نیتیں کرو کہ ہمیں اس کام کا مقصود بنا کر کرنا ہے, اور نیتیں کرو جتنے اس ملک میں چار چار ماہ لگائے ہوئے ہیں انہیں سب کو ملک سے باہر نکل جانا چاہیے, سب کو جتنے اس مجھے بیٹھے ہوئے ہیں, جتنے چار چار ماہ لگائے ہوئے ہیں سب کو ملکوں میں جانا چاہیے, سب کو. نبی اکرم صلی اللہ علیہ وسلم نے اپنی امت کو متحرک بنایا تھا, یہ اس امت کا کام ہی نہیں ہے کہ ایک تصویر لے کے پڑھنے بیٹھ جائے, اس امت کا کام ہی نہیں ہے, کام ہی نہیں ہے, یہ سمجھ کا کام ہی نہیں ہے. کہنے کے بعد میں اس امت کا کام ہی نہیں تھا, اس امت کا کام تھا دین کو لے کر سارے آدمی سننا اور ساری امت کا ہمیں دین پیش کرنا, اس امت کا کام تھا. اس لیے ابو اکرم صلی اللہ علیہ وسلم کو یہ خیال ہوا ہوگا کہ ایسا نہ ہو کہ میری امت جہاں تک حجاز کی خشکی ہے وہاں تک اسلام پھیلا دے, پھیلا دے, سمے میری زبر نہ کرے. آپ نے اس لیے فرمایا, اس لیے آپ نے فرمایا کہ میری امت کا جو فرض, سنو ویسے میری امت کا جو فرض دین کو لے کر, دین کو لے کر میری امت کا جو فرض سمندری سفر کرے گا اور اس کا اوقات کرے گا, اللہ فرماتے ہیں ایسے ایسے لوگوں کی روح میں خود نکالوں گا, فرشتوں سے نہیں نکلواؤں گا. اتنی بڑی فضیلت ہے سمندری راستے سے دین کی دعوت سے لے کر اس ملک میں جانے کی. آپ نے صحابہ کو تیار فرمایا, مدینہ میں مرنا عیب سمجھا جاتا تھا, عیب سمجھا جاتا مدینہ میں مرنا. اب تو مدینہ میں مدینہ والے مدینہ میں مرنے کو سعادت سمجھتے ہیں. میں نے کہا آپ کے حج میں مدینہ والوں سے, تم یہاں مرنے کی تمنا کرتے ہو اور صحابہ باہر نکل کے مرنے کی تمنا کرتے تھے, ایک سال کی وفات ہوئی آج میں کاش یہ مدینے سے باہر کرتے, کیونکہ آپ نے اپنے صحابہ کو جو بڑھایا تھا اور جو سکھلایا تھا اسے سارے عالم میں پہنچانے کے لیے سکھلایا تھا. آج میں کیا عرض کروں, ہم سب یہ سمجھے تبلیغ میں چدہ لگا لو تاکہ قضا نماز ٹھیک ہو جائے, پھر اپنی اپنی ذاتی زندگی گزارو, حلال کماؤ اور اپنے بھی بچوں کو پالو اور اپنے ذاتی ذاتی زندگی دینی گزارو. یہ سمجھتے ہیں تبلیغ میں تبلیغ کے کام سے یہ چاہا جا رہا نہیں, ہر امتی کو ساری امت کے لیے تیار کرنا, ہر امتی کو ساری امت کے لیے تیار کرنا, ہر ایک کا جذبہ یہ ہو, یہ اصل مقصد تھا اس کام کا. এরপরে যে পাঁচটা আমাদের বলছেন তো ওনারা বলতেছেন যেটা আমাদের ইসলামের পূর্বে জাহিলিয়াতের যুগ থেকে আমাদের মধ্যে এই পাঁচটা জিনিস ছিল. একটা হলো যে সবর করা, তিনি আল্লাহ তাআলা সবর কাকে বলে, যে আল্লাহ তাআলার হক আদায় করতে যে পরিস্থিতির সম্মুখীন হয় সেটাকে সহ্য করা, অথবা আল্লাহ তাআলার হুকুম পুরা করতে যে কোনো বাধা বিপত্তি আসে এই বাধা বিপত্তি সহ আল্লাহ তাআলার হুকুমকে পুরা করা, এটা হল সবর. এমনি ভাবে শকর বলা হচ্ছে যে সবর আর শকর বলে যে এটা হল ইমানের দুই অংশ, যে সবর আর শকর হাসিল করে নিল সে পরিপূর্ণ ইমান হাসিল করে নিল. সেই জন্য মেরে মহতরম দোস্ত দুর্গ ওনারা বলতেছেন যে একটা জাহিলিয়াতের যুগে আমাদের মধ্যে এই গুণ ছিল, এক হল সবর করা আর এক হল শকর করা. আবার তিন নম্বর বলছেন যে শত্রু উপরেও যদি বিপদ আসে তো খুশি না হওয়া, আমরা আমাদের শত্রুর উপরেও যদি বিপদ আসে পেরেশানি আসে আমরা খুশি হই না, আমরা আনন্দিত হই না. উনি বলেন যে ভাই আজ আমাদের অবস্থা বেশ বিপরীত হয়ে গেছে, যে আমাদের বিজাতিদের উপরে যদি কোনো মুসিবত আসে তা আমরা এইটাই চাই যে তারা মুসিবতের মধ্যে পড়ুক, তারা ধ্বংস হয়ে যাক, তারা দোজকে চলে যাক. উনি বলেন যে না যে আমাদের মুসলমানদের জজবা তো এটা হওয়া ছিল যে সারা ইমান, যারা ইমান পায় নাই তারাও যাতে ইমান পেয়ে যায়, হেদায়ত পেয়ে যায়, তারাও সকলে জান্নাত জাহান্নাম থেকে বেঁচে যায়, জান্নাতে দাখিল হয়ে যায়। এখন তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই সমস্ত মুসলমানদের উপরে বিপদ আসুক, এর উপরে একজন মুসলমান খোশ হয়, আনন্দিত হয়। আর বলেন যে ভাই, তাদের মধ্যে জাহিরিয়াতে যুগ থেকে এটা ছিল যে শত্রুর উপরেও যদি বিপদ আসত তো বলেন যে তারা খুশি হইতেন না, শত্রুর উপরে বিপদ আসলেও তারা খুশি হইতেন না। এই জন্য উনি বলেন যে একজন মুসলমানের জজ্বা তো এটাই ছিল সাহাবাদের জমানায়, যে সারা দুনিয়ার মানুষ কি করে হেদায়ত পেয়ে যায়। সাহাবাদের জজ্বা এটাই ছিল হেদায়ত পেয়ে যায়, কোন মানুষ জাহান্নামে চলে যায় এটা তাদের জজ্বা ছিল না, বরং সমস্ত মানুষ যাতে হেদায়ত পেয়ে জান্নাতে দাখিল হয়ে যায়, জাহান্নাম থেকে বেঁচে যায়, এদের জন্য তাদের চাহিদা ছিল, এদের জন্যই মেহনত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজনকে ইসলামে যখন দাখিল হয়েছে তাকে তার কৌমের কাছে পাঠাইছেন, তারা মেহনত করছেন, আর মেহনত করে তারা কৌমকে কৌম তারা এরকম ভাবে হেদায়ত রূপে তাদেরকে নিয়ে আসছে। তো একদিন শুনাই যে শত্রুর মোকাবেলা, শত্রুর উপরে বিপদ আসলে আমরা খুশি হই না, আনন্দিত হই না, শত্রুর বিপদে আমরাও মানে তাদের দুঃখে দুঃখিত হই, ব্যথিত হই। আবার যে চতুর্থ জিনিস ছিল আল্লাহ তাআলার হুকুমের উপরে, ফয়সালার উপরে জমা, আরেক হল তকদিরের উপরে বিশ্বাস করা, তকদিরে যা আছে তাই, এটার উপরে সন্তুষ্ট হওয়া। এই পাঁচ জিনিস ছিল। উনি বলেন যে ভাই, যদি আজ মুসলমানদের মধ্যে এই পনেরোটা বিষয় এসে পড়ে তাহলে এই মুসলমান কামেল মুসলমান হয়ে যাবে। এই মুসলমান যে কত উঁচা দরজার মুসলমান হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি বলছিলেন, মানে ওলি হয়ে গেছে বলেন নাই, দিনদার হয়ে গেছে বলেন নাই, হুজুর তাদেরকে বলছেন যে তোমাদের মধ্যে তো এমন গুণাবলী, এই পনেরোটা গুণাবলীর কথা শুনে হুজুর বলছেন তোমাদের মধ্যে তো এমন গুণাবলী যে তোমরা তো নবী হয়ে যাওয়ার উপক্রম, তো নবুয়তের কাছাকাছি পৌঁছে গেছে, এরকম গুণাবলী। এই গুণাবলী আজ যদি মুসলমানের মধ্যে এসে যায়, এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই সমস্ত গুণাবলী মুসলমানদের মধ্যে কখন আসবে, যখন এই দাওয়াত ইলাল্লাহ, এই দাওয়াতের মেহনত কে নিয়ে সারা দুনিয়াতে ঘুরবে, এর তাকাদের উপরে নিজেকে কোরবানি দিবে। বলেন যে ভাই, এখন তো তবলিগ বানা নিজেকে মনে করতেছে যে আমি আড়াই ঘন্টা লাগাই দেয়, আমি ব্যবসার সময় ব্যবসা করি, মসজিদের সময় দিবার সময় মসজিদে সময় দেই। উনি বলেন যে না, বলেন যে দাওয়াত দায়ী তো হইল সে যে যার দাওয়াতের কোন সময় টময় নাই, কোন প্রোগ্রাম নাই, যে কোনো মুহূর্তে সে যে কোনো সময় সে দাওয়াত দেয়, সে কোনো সময় এরকম নাই যে এই সময় দাওয়াত দেওয়া যাবে না, যে কোনো সময় সে দাওয়াত দিতে পারে। এই জন্য বলেন যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে রুমি সিপাহ সালারকে দাওয়াত দিতেছেন, এবং বলে যে তাদেরকে প্রথম দাওয়াত দিতে তারা ইমান কবুল করতে রাজি হয় নাই, তাদেরকে কর দিতে বলছে এটার উপরে রাজি হয় নাই, তারপরে বলছে তাদের যুদ্ধ। এখন যুদ্ধের ময়দানে যখন পৌঁছছে তো রুমিদের সৈন্য সংখ্যা বেশি, তাদের অস্ত্রশস্ত্র বেশি, তাদের শক্তি বেশি, মুসলমানদের সংখ্যা কম, মুসলমানদের কাছে অস্ত্র কম, কিন্তু মুসলমান বলে যে বিজাতির খায়ের খা, বিজাতির ভালো চায়, কল্যাণ কামনা করে। মানে যতদিন মুসলমান বিজাতির কল্যাণ কামনা করবে বলে ততদিন মুসলমান জয়ী হয়ে থাকবে। আজ মুসলমান বিজিত কেন, পরাজিত কেন, সব জায়গায় পরাজিত এই জন্য যে তারা অন্যদের জন্য মানে যে তাদের জন্য ধ্বংস চায়, আর তাদের জন্য দোজক চায়, মানে যে তাদের জন্য অমঙ্গল চায়। যদি সমস্ত মুসলমান সারা দুনিয়ার সমগ্র মানব জাতির জন্য হেদায়ত চেত তোমার যে আজ মুসলমান সারা দুনিয়াতে সকলের উপরে বিজয়ী হয়ে থাকত, কিন্তু মুসলমান তো অন্যের জন্য আজ অন্যদের জন্য সে ধ্বংস চায়, তাদের হেদায়ত চায় না। সাহাবাদের জমানায় তো বলে যে অন্যের জন্য হেদায়ত চাইত, সাহাবায় কারণ হেদায়ত চাইছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিতেন আর উমর রাদিয়াল্লাহু আনহু বলে যে আল হাকাম ইবনে কাইসান বলে যে উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বন্দী হয়ে আছেন, হুজুর দাওয়াত দিতেছেন, দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ছেন কিন্তু সে ইমান আনতে রাজি হয় না। আর উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি তার গর্দান উড়াই দিই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে কর্ণপাত করলেন না, তিনি দাওয়াত দিতেই থাকলেন। এক সময় সে মুসলমান হয়ে গেল, ইসলাম কবুল করল। হুজুর বললেন, এ ওমর, যদি আমি তোমার কথা শুনতাম তাহলে সে দোযখে যেত, আর এখন সে ইসলাম কবুল করে জান্নাতি হয়ে গেছে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের প্রত্যেকের দিলের ভিতরে বলে যে দুনিয়া ছিল না, দেশ জয় করা ছিল না, বলে আমরা দেশ জয় করব না। তাদের দিনের ভিতরে এটাই ছিল যে সারা দুনিয়ার মানুষ হেদায়েত পেয়ে যাক, যে দেশ তারা জয় করবে সে দেশের মানুষের হেদায়েতের যে কামনা তাদের দিনের ভিতরে ছিল, তাদের মাল দৌলত তাদের জায়গা জমিন এগুলির কামনা নিয়ে তারা জিহাদ করেন নাই এবং তারা দেশ জয় করেন নাই। তাদের দিনের ভিতরে এই জিনিস ছিল যে তারা কি করে হেদায়েত পেয়ে যায়। এই জন্য কোনো মুহূর্ত এরকম নাই যে মুহূর্তে তারা হেদায়ত না চাইতেছেন, দাওয়াত দেওয়া তাদের জন্য দাওয়াত দেওয়ার জন্য কোনো বাধা মনে করতেছেন, যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় দাওয়াত দিতে পারে। আর আমাদের অবস্থা তো হলো না, এখন তো আমি অফিস করব, এখন তো আমি ব্যবসা করব, আর মসজিদের জন্য আড়াই ঘন্টা সময় ঠিক করে রাখছি, ওই সময় আমি দাওয়াত দিব। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সাহাবাদের মধ্যে আমাদের মধ্যে এই পার্থক্য হয়ে গেল। এই জন্য বলেন যে ভাই, বলে যে একজন লোক সে যদি দাওয়াতের মেহনতকে উসুলের সঙ্গে করে, তো নিয়ম মতো যদি উসুল মোতাবেক উসুলের পাবন্দির সঙ্গে দাওয়াতের মেহনত করে, তো এই দাওয়াতের মেহনতের মধ্যে সব জিনিস রয়েছে, মানে তরবিয়ত রয়েছে, এর মধ্যে হেদায়ত রয়েছে, এর মধ্যে দিলের সমস্ত রোগ ব্যাধি এগুলি দূর হওয়া রয়েছে, এমনিভাবে আল্লাহ তাআলার মাগফিরাত রয়েছে। মানে যে একজন লোক সে 99টা হত্যা করছে, একজন সন্ন্যাসীর কাছে যায় বলতেছে আমি 99টা হত্যা করছি, আমার জন্য কি তওবার কোনো রাস্তা আছে? তো ওই সন্ন্যাসী কইতেছে, না, তোমার জন্য কোনো তওবার কোনো রাস্তা নাই। বলেন যে ইসলামের মধ্যে রহবানি আর সন্ন্যাসী হওয়া নাই, আগের জমানায় ছিল। বলে যে কোন সামলায় নেব, কোন পাহাড় গুহাতে বসে কোথায় বালুত করব, মখলুক থেকে মানুষ থেকে পৃথক হয়ে করব। বলে যে মখলুক থেকে পৃথক হইয়া এবারতে মশগুল হয় সে মানুষকে নিরাশ করে, তো এই সন্ন্যাসী সে তাকে নিরাশ করে দিল, বলে তোমার মাফ হবে না। তো বলে যে এই কথা শুনে সে ওই সন্ন্যাসীকেও হত্যা করে দিল, বলে 99টা ছিল এখন 100টা পুরা করলাম। কিন্তু তারপরে আবার তার অনুশোচনা পয়দা হয়েছে, সে একজন আলেমের কাছে গেছে, বলে আমার জন্য তবার কোনো সুযোগ আছে? বলে হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য তবার সুযোগ আছে। বলে যে তুমি ওই গ্রামে চলে যাও, নিজের এলাকাকে ছাড়ো, আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ো, দিনের তালাশে দিনের তলবে তবার তালাশে ঘর ছেড়ে বের হয়ে পড়ো। তো বলে যে যখন তুমি আল্লাহর রাস্তা বের হয়ে পড়বে তো তোমার তওবা কবুল হয়ে যাবে, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। তুমি মহতরম দোস্ত বুজুর্গ, সে তাকে আশা দিল কিন্তু তাকে এই কথা বলে নাই যে তোমার ভিতরে তো অনুশোচনা আসছেই, তওবার জন্য যে তিনটা জিনিস দরকার সেগুলি তো তোমার মধ্যে আসছেই, অনুশোচনাও আসছে, আগামীতে করবা না এই প্রতিজ্ঞাও তোমার ভিতরে আসছে। আর বলে যে তুমি তোমার বিগত গুনাহের উপরে লজ্জিত, এই তিনোটা জিনিসই তোমার জন্য জরুরি, তো তিনোটাই তো তোমার হাসিল হয়ে গেছে, তো ঠিক আছে, তোমার আর কোথাও যাওয়ার কি প্রয়োজন, তোমার তবা তো হয়েই গেছে। না, বলে যে তাকে নিজের এলাকা থেকে বাইর করছে, বলে যে অমুক এলাকায় সেখানে চলে যাও, সেখানে নেক লোকরা থাকে। তো সে যখন ঘর থেকে বেরিয়েছে রাস্তায় তার মৃত্যু এসে গেছে, মত হয়ে গেছে, তোমার যে আজাবের ফেরেশতাও হাজির হয়ে গেছে, রহমতের ফেরেশতাও হাজির হয়ে গেছে, দু ভাইয়ে টানাটানি করতেছে, একে কে নেবে, এই নিরানব্বই একশোটা হত্যা করছে, তো আজাদের ফেরেস্তা চাইতেছে তাদেরকে নিয়ে যায়, আর রহমতের ফেরেস্তা চাইতেছে বলে না এ তো তওবা করছে একে আমরা নিয়ে যাই। তো আল্লাহ তাআলা ফয়সলা করছেন, বলে যে সে যেই গ্রাম থেকে রওনা হয়েছে যেই গ্রামের উদ্দেশ্যে ওই জমিনকে মাপো, যদি সে যেখান থেকে রওনা হয়েছে এটা যদি বেশি হয়ে থাকে আর যেখানে যাওয়ার কথা সেটা যদি কম হয়ে থাকে তাহলে রহমতের ফেরেস্তারা নিয়ে যাক, আর যদি যেখান থেকে রওনা হয়েছে এটা যদি কম হয়ে থাকে তাহলে আজাবের ফেরেস্তা নিয়ে যাক। ওদিকে আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিচ্ছেন, ওই গ্রাম থেকে যতটুকু সে গেছে ওই জমিনকে হুকুম দিচ্ছেন তুমি লম্বা হয়ে যাও, তো জমিন লম্বা হয়ে গেছে, মাইপে দেখে যে সে যে রওনা হয়েছে যতটুকু রাস্তা অতিক্রম করছে এটাই বেশি এটাই লম্বা, তো আহমদের ফেরেস্তারা নিয়ে গেছে, তার মাগফিরাত হয়ে গেছে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা দাওয়াত বলা কাম এত উঁচা কাম আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, আমরা তো এই কামের কদরই বুঝি নাই, এই কামের মূল্যই বুঝি নাই যে কত উঁচা কাম আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, এই কামের কত উঁচা ফজিলত আল্লাহ তাআলা রাখছেন। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা দিনকে নিয়ে যখন হরকত করছে সারা দুনিয়াতে দিন জিন্দা হয়ে গেছে, এমনি ভাবে যদি এ উম্মত হরকত করে তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ আল্লাহ তাআলার নুসরত ও মদদ তার সঙ্গে থাকবে, আল্লাহ তাআলার নুসরত ও মদদ তো তখন হবে যখন সে আল্লাহ দিনকে নিয়ে চলবে এবং আল্লাহ দিনকে নিয়ে সে যে নিজের এলাকাকে ছাড়বে, এবং তখন আল্লাহ তাআলার মদদ আর সাহায্য তার সঙ্গে হবে, যেহেতু সে দিনে সাহায্য করতেছে তার উপরে আল্লাহ তাআলার সাহায্য। আমরা মনে করতেছি যে তবলিগের সময় তোমার লাগাইয়া একটু মুসল্লি হয়ে গেলাম, একটু ইমানের কথা শুনলাম তো ইমান একটু তাজা হয়েছে, আচ্ছা এবার ঘরে বসে বসে ইবাদত করি, মসজিদের কোনায় বসে বসে ইবাদত করি, না মেরে মহতরম দোস্তা বুজুর্গ এটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য তো এটাই যে উম্মত পুরা আল্লাহ রাস্তার হরকতের মধ্যে এসে যায়, যখন এই উম্মত পুরা হরকতের মধ্যে এসে যাবে সারা দুনিয়াতে দিন জিন্দা করবেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার সাহায্য হবে, এবং যখন তারা বাতিলের জন্য হেদায়েতের দোয়া করবে রাত্রি উঠে উঠে দোয়া করবে, দিনের বেলা মেহনত করবে, তো দিনের বেলা অক্লান্ত পরিশ্রম করবে রাত্রি উঠে হেদায়েতের দোয়া চাইবে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করবেন, আল্লাহ তাআলা যাকে যার জন্য যার কিসমতে হেদায়েত রেখে রাখছে তাকে হেদায়েত দিয়া ওই মেহনত করবে বলাকে সমান সমান আজর সওয়াব দিবেন, আর যাকে আল্লাহ যার কিসমতে হেদায়েত রাখে নাই সে এই রাস্তার পথে কাটা হয়েছে বাধা হয়েছে আল্লাহ তাআলা এই বাধাকে উপরে ফেলে দিবেন, ওই বাধাকে আল্লাহ তাআলা খতম করে দিবেন, তো দুইটার একটা ফয়সলা হয়ে যাবে, যখন এই উম্মত হরকতের মধ্যে আসবে দাওয়াতের উপরে আসবে দেশে মেহনত করতেছে সারা দুনিয়াতে মেহনত করতেছে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন যে আমরা প্রথমত সবাই এই কামকে নিজের জিন্দগির মকসদ বানায় করব, এটা না যে আমি সাময়িক করলাম, এটার জন্য সবাই নিয়োগ করি যে কামকে পুরা জিন্দগির মকসদ বানায় করব। আর মেরে মহতরম দোস্তা বুজুর্গ এর জন্য শুধু খালি দেশের চিল্লা দেওয়া তিন চিল্লা দেওয়া নয়, বলে যে বিদেশেও সারা দুনিয়াতে আমাদেরকে ফিরতে হবে, এই জানমালের কোরবানির সঙ্গে সারা দুনিয়াতে আমরা ফিরব, তো যখন সারা দুনিয়াতে ঘুরব তো আল্লাহ তাআলা সারা দুনিয়াতে দিনকে জিন্দা করবেন, এবং মেরে মহতরম দোস্তা যাদের কিসমতে হেদায়েত লেখা আছে তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন, আর তাদের হেদায়েত পাওয়ার নেকিও আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আর মেরে মহতরম দোস্তা যাদের কিসমতে হেদায়েত নেই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে সাফ করে দিবেন, রাস্তা থেকে সরাই দিবেন, রাস্তাকে আল্লাহ তাআলা খুলে দিবেন, যেরকম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলে যে সারা দুনিয়াতে চলছে যেদিকে চলছে তো চলছেই চলছে আল্লাহ তাআলা সমস্ত বাধা বিপত্তিকে খতম করে দিচ্ছেন এবং সারা দুনিয়ার মানুষের কাছে হেদায়েতের আলোকে পৌঁছায় দিচ্ছেন, দিনকে মানুষের কাছে পৌঁছায় দিচ্ছেন। আমাদের ভাই আল্লাহর রাস্তায় চলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চানই নাই যে উম্মত উম্মত উম্মত বলে যে গুহা মধ্যে, মসজিদের মধ্যে, ঘরের মধ্যে বসে বসে ইবাদত করে নিজের এলাকায় থাকে, এটা চানই নাই। রসুল্লাহ সাল্লাম তো চাইছেন যে সারা দুনিয়াতে উম্মত হরকত করে, সারা দুনিয়াতে চলে। এই জন্য বড় ফজিলত শুনাইছেন, বলে যে উম্মতের মধ্যে যারা বলে যে দুনিয়াতে দিনকে প্রচার করার জন্য, দিনকে চালাইবার জন্য সারা দুনিয়াতে ফিরবে এবং সমুদ্র সফর করবে, পানির সফর করবে, তো বলে যে সেখানে যদি তার মৌতের সময় হয়, আল্লাহ তাআলা স্বয়ং তার জানকে কবজ করেন, ফেরেশতা দিয়ে জান কবজ করেন না। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দেশেও মেহনত, বিদেশেও মেহনত, হরকতের উপরেই উঠেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতকে জমে থাকার জন্য, তসবিরিয়া বসার জন্য নয়, আর এবারত নিয়ে বসার জন্য নয়, বলে এই উম্মত হরকত করবে সারা দুনিয়া। ইস মজমে মে জিতে চার চার মা লগায়ে হুয়ে সাথী হ্যাঁ, ও সব বেরুন কে লিয়ে, পাঁচ দশ মহিনে কে লিয়ে বেরুন কে ইরাদে করেন। হ্যাঁ ভাই, যারা এই পুরা মজমার মধ্যে আগে চার মাস হয়ে গেছে, তারা আমরা বিদেশের চার মাসের জন্য আমরা নিয়োগ করি, ইরাদা করি, এবং আপনা আপনা খ্রিস্টায় তস্কির আছে, ওই সমস্ত তস্কিরের মধ্যে আমরা জমাট বানাই। আর ভাই যারা চিনচিল্লা হয়নি, তারা তো চিনচিল্লার এখান থেকে